السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين أما بعد فإن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وخير الأمور عوازمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار مركز العلوم الإسلامية ঢাকা মোহাম্মদপুর কর্তৃক আয়োজিত অধ্যকার হজ প্রশিক্ষণে আগত সম্মানিত হাজী সাহেবান ও বিভিন্ন স্থান থেকে আগত দিনী ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত আমাদের মা ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে লাখ শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে অত্যন্ত মেহরবানি করে এই পবিত্র হজ প্রশিক্ষণে আসার তৌফিক এনায়েত করেছেন, এজন্য বলি আলহামদুলিল্লাহ। হজ একটি গুরুত্বপূর্ণ ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামকে খানায়ে কাবা নির্মাণ করার জন্য আদেশ করেছিলেন। নির্মাণ শেষে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহর কাছে আবেদন করলেন যে আল্লাহ, আমি তোমার উদ্দেশ্যে ঘর নির্মাণ করলাম, কিন্তু এই ময়দানে খালি জায়গায় এই ঘরে ইবাদত করবে কারা? আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামকে জানিয়ে দিলেন, ওয়াজ্জিন ফিন্নাস বিল হজ্জ, তুমি মানুষদেরকে হজের জন্য এলান দিয়ে দাও, মানুষের মধ্যে হজের ঘোষণা করে দাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহর সেই হুকুম অনুযায়ী মানুষের মধ্যে হজের এলান করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন রূহ জগতে এবং পৃথিবীতে যে যেথায় ছিল সকলের কানে সে আওয়াজ পৌঁছে দিলেন। মানুষেরা সেখান থেকে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে সাড়া দিয়েছিল। কোরআনুল কারিমে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওয়াজ্জিন ফিন্নাস বিল হজ্জ, তুমি মানুষের মধ্যে হজের এলান করে দাও, হজের ঘোষণা করে দাও। কোরআনুল করিমের সূরা আলে ইমরানের 97 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হজ্জুল বাইতি মান ইস্তাতা ইলাইহি সাবিলা, আল্লাহর উদ্দেশ্যে সামর্থ্যবান মানুষের জন্য হজ করা জরুরি। এখানে ওয়ালিল্লাহি আলান নাস বলা হয়েছে, ফরজ করে দেওয়া হয়েছে। কার উপরে ফরজ? মান ইস্তাতা ইলাইহি, যে বাইতুল্লাহ পর্যন্ত যেতে সক্ষম এরকম ব্যক্তির জন্য। এরপরে আল্লাহ তারা বলছেন, অমান কাফারা, যে ব্যক্তি কুফুরি করল, অর্থাৎ হজ না করলে বোঝা যায় এটা আল্লাহর বিধানের সঙ্গে কুফুরি করা। আল্লাহ তারা বলছেন যে আল্লাহর এই বিধান জানার পরেও যে ব্যক্তি অস্বীকার করল, এর থেকে বিরত থাকল, ফাইন্নাল্লাহ গানিয়ুন আনিল আলামিন, আল্লাহ তাআলা নিশ্চয়ই সৃষ্টিকুল থেকে অমুখাপেক্ষী। এই জন্য হজ একটি গুরুত্বপূর্ণ ফরজ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেছেন, মুসলিম শরীফের সহিহ হাদিস, মুসলিমের 19 নম্বর হাদিস, বুখারীর 8 নম্বর হাদিস, তিরমিজির 2609 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলামের ভিত্তি স্থাপন করা হয়েছে পাঁচটি জিনিসের উপরে, এর মধ্যে একটি হচ্ছে আল হজ, হজ আদায় করা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা খুতবায় বলছিলেন, ফাকালা ইয়া আইয়ুহান নাস, এটাও মুসলিম শরীফের 3321 নম্বর হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া আইয়ুহান নাস কদ ফরাদাল্লাহু আলাইকুমুল হজ্জা, হে লোক সকল, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের উপরে হজকে ফরজ করেছেন, ফাহজ্জু, সুতরাং তোমরা হজ করো। ফাকালা রাজুলুন, এক ব্যক্তি দাঁড়িয়ে বলল যে ইয়া রাসূলুল্লাহ, আকুল্লু আমিন ইয়া রাসূলুল্লাহ, হজ কি প্রতি বছরই করা ফরজ? প্রতি বছর হজ করতে হবে? ফাসাকাতা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খামোশ থাকলেন, চুপ থাকলেন। হাত্তা ক্বালাহা সালাসান, লোকটা এরকম তিনবার বলল। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লাউ কুলতু নাম লা ওয়াজাবাত, আমি যদি তোমাদেরকে বলতাম হ্যাঁ প্রতি বছর করতে হবে, তাহলে তোমাদের জন্য প্রতি বছরই ফরজ হয়ে যেত। ওয়ালা মাস্তাতাতুম, আর তখন তোমাদের পক্ষে আদায় করা কষ্টকর হতো। বিষয়টা হচ্ছে এই, অনেক বিষয়ে আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা মূল ফরজটা আল্লাহ তাআলা বলে দেন, যেটা ফরজ পদ্ধতি কি হবে এটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা ইখতিয়ার দিয়ে দিতেন। হজের বিষয়টা এরকমই ছিল যে প্রতি বছর হবে নাকি জীবনে একবার হবে, এটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইখতিয়ার দেওয়া ছিল। যে কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমি যদি আজকে বলতাম যে হ্যাঁ প্রতি বছর করতে হবে, তাহলে প্রতি বছরই ফরজ হয়ে যেত, আর তখন তোমাদের জন্য কষ্টকর হতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন কোন বিষয়ে স্বাধীনতা দেওয়া হতো গ্রহণ করার ক্ষেত্রে, সেক্ষেত্রে নিজের জন্য এবং উম্মতের জন্য যেটা সহজ এটা গ্রহণ করতেন। হজের বিষয়ে সারা জীবনে একবার করা সহজ, এটাকে গ্রহণ করলেন। হজ সম্পর্কে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটা বুখারী শরীফের 1521 নম্বর হাদিস, আবু হুরায়রা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান হাজ্জা হাদাল বাইতা ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজাআকা ইয়াউমি ওয়ালাদাতহু উম্মুহু, যে ব্যক্তি এই বাইতুল্লাহ এসে হজ করল অথচ সে অন্যায় কোনো কথা বলে নাই, অন্যায় কোনো কাজ করে নাই, ফালাম ইয়ারফুস, অন্যায় অশ্লীল কোনো কথা বলে নাই, ওয়ালাম ইয়াফসুক, কোনো অন্যায় কাজ করে নাই, পাপের কোনো কাজ করে নাই, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন রাজাআকা ইয়াউমি ওয়ালাদাতহু উম্মুহু, সে ব্যক্তি এমন ভাবে হজ করে ফিরে আসে যেন তার মা তাকে সদ্য জন্ম দিয়েছে, অর্থাৎ সদ্য ভূমিষ্ঠ শিশু যেরকম ভাবে নিষ্পাপ থাকে, এরকম নিষ্পাপ হয়ে সে হজ করে ফিরে আসে। কিন্তু শর্ত এটাই যে সে অশ্লীল কোনো কথাও বলবে না, অশ্লীল কোনো কাজও করবে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসে বলেছেন, যেটা মুসলিম শরীফের 3336 নম্বর হাদিস, আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করতে এলেন, হাত বাড়িয়ে দিয়ে আবার বললেন যে আমি কিছু শর্ত করতে চাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বলো তুমি কি শর্ত করতে চাও? সে বলল যে আমি জাহিলি যুগে অনেক পাপ কাজ করেছি, আমি যদি ইসলাম গ্রহণ করি তাহলে কি এগুলো ক্ষমা হয়ে যাবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমর তুমি কি জানো না, আন্নাল ইসলাম ইয়াহদি মা কানা ক্বাবলাহু, ইসলাম তার পূর্বের সমস্ত অন্যায় এবং গুনাহকে মিটিয়ে দেয়, ওয়ান্নাল হিজরত তাহদি মা কানা ক্বাবলাহা, এবং হিজরত করলে পরে হিজরতের মাধ্যমে তার জীবনের সমস্ত গুনাহ মিটে যায়, ওয়ান্নাল হজ্জ ইয়াহদি মা কানা ক্বাবলাহু, এবং তুমি কি জানো না যে হজ তার পূর্বের সমস্ত গুনাহগুলোকে মিটিয়ে দেয়। তাহলে হজ যদি সহিভাবে করা হয় তাহলে পূর্বের সমস্ত গুনাহগুলো মিটে যায়, এটা এই হাদিস থেকে পরিষ্কার হয়ে গেল। এরকম ভাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসে বলেছেন, যেটা নাসাই শরীফের 2621 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল হাজ্জাতুল মাবরুরাতু লাইসা লাহা জাযাউন ইল্লাল জান্নাহ, হজ্জে মাবরুর, যে হজের মধ্যে কোন রকম লৌকিকতা নেই, পাপাচার করা হয় নাই, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল হাজ্জাতুল মাবরুরাতু লাইসা লাহা জাযাউন ইল্লাল জান্নাহ, এই মাবরুর হজের জাযা বিনিময় হচ্ছে একমাত্র জান্নাত, সরাসরি জান্নাত। ওয়াল উমরাতু ইলাল উমরাতি কাফফারাতুন লিমা বাইনাহুমা, এবং একবার ওমরা করে আসলো আর একবার ওমরা করা, এতে দুই ওমরার মধ্যবর্তী সমস্ত গুনাহগুলো মিটে যায়। এরকম ভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো অনেক কথাই বলেছেন হজের সম্পর্কে। আবু হুরায়রা থেকে আরেকটা হাদিস আসছে, এটা ইবনে খুজাইমার 2840 নম্বর হাদিস। এখানে বলা হয়েছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমালে আফদালু, সবচেয়ে ভালো আমল কোনটি? ফাকালা ঈমানুন বিল্লাহি ওয়া রাসূলিহি, এটা আল্লাহ এবং আল্লাহর রাসূলের উপর ঈমান আনা সবচেয়ে ভালো আমল, প্রথম আমল, এটা সবার জন্য শর্ত, এটা বিহীন কোন আমল গ্রহণযোগ্য হবে না। আপনি শূন্য লেখেন, 100,000 শূন্য লেখেন, কোনো মূল্য নাই, আগে একটা এক লেখেন, এরপরে আপনি একটা শূন্য দেন 10 হবে, আর এক শূন্য দিলে 100 হবে, এবারে শূন্য যত বাড়বে একের মূল্য তত বাড়বে। ঠিক এরকম ভাবে প্রথম যে বিষয়টা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা সাক্ষী দিতে হবে, এই সাক্ষী দিয়ে ইসলামে প্রবেশ করা প্রথম কাজ, এক এক কেন্দ্রিক আমাদের সব কাজ করতে হবে, এটা মূল বিষয়। হজের মধ্যে এই বিষয়টা বারবার আসবে। এরপরে সাহাবীরা জিজ্ঞেস করলেন যে তারপরে কোন আমলটি সবচেয়ে ভালো? ক্বালা আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যুদ্ধ করা। এরপরে জিজ্ঞেস করে কিলা সুম্মা মাদা, এরপরে আর কোনটি সবচেয়ে ভালো? তিন নম্বরে বললেন ক্বালা হজ্জুন মাবরুরুন, মাবরুর হজ। মাবরুর হজ বলতে যে হজের মধ্যে কোনো অশ্লীল কথাবার্তা হয় নাই, যে হজে কোনো অশ্লীল কাজ করা হয় নাই, এবং সম্পূর্ণভাবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করা হয়েছে, এটার নাম হচ্ছে আল হজ্জুল মাবরুর। হজের মাধ্যমে আল্লাহর ডাকে সাড়া দেওয়া হচ্ছে, লাব্বাইক বলা হচ্ছে, এই লাব্বাইকের মধ্যে মূলত আল্লাহর একটা আহ্বানে সাড়া দেওয়া হচ্ছে। সেই আহ্বানটা যেটা আমি আগে বলেছিলাম সূরা হজের 27 এবং 28 নম্বর আয়াত, ওয়াজ্জিন ফিন্নাস বিল হজ্জ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামকে আল্লাহ তাআলা নির্দেশ করলেন তুমি মানুষের মধ্যে হজের এলান করে দাও, ইয়াতুকা রিজালান, তারা পায়ে হেঁটে আসবে, ওয়ালা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিকিন, তারা পায়ে হেঁটে অথবা জীর্ণ শীর্ণ উটে চড়ে দূরের পথ পাড়ি দিয়ে তারা আসবে, লিয়াশাহাদু মানাফিআ লাহুম, যেন তারা তাদের নিজেদের কল্যাণের স্থান সময়ে হাজির হতে পারে। এখানে পরিষ্কার হয়ে গেল হজের মাধ্যমে আল্লাহর আহ্বানে সাড়া দেওয়া হচ্ছে। হজ যদি ফরজ হওয়ার পরে কেউ না করে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মান আতাকাল হজ্জ ওয়া লাম ইয়াহজ্জা, যেই ব্যক্তি হজ করার সক্ষম ছিল অথচ হজ করল না, ফাআকসিমু আলাইহি, তোমরা তার ব্যাপারে কসম করে বলো, আন্নাহু মাতা ইয়াহুদিয়ান আও নাসরানিয়ান, সে ইহুদি বা খ্রিস্টান হয়ে মারা গেছে। তোমরা কসম করে বলতে পারো যে সে ইহুদি বা খ্রিস্টান হয়ে মারা গেছে। এটা কানজুল উম্মাল 12,399 নম্বর হাদিস। এমনি ভাবে আরো একটা হাদিসে বলা হয়েছে রিয়াদুস সালেহীন 1270 নম্বর হাদিস, ওমর ইবনে খাত্তাব থেকে বর্ণিত, মান আতাকাল হাজ্জা ফালাম ইয়াহুজ্জা, যে ব্যক্তি হজ করতে সক্ষম ছিল অথচ হজ করল না, মাতা ইয়াহুদিয়ান আও নাসরানিয়ান, সে ইহুদি বা খ্রিস্টান হয়ে মরল। এইভাবে অনেকগুলো বিষয় আলোচনা করা হয়েছে। হজ ফরজ হওয়ার জন্য প্রথম শর্ত হচ্ছে মুসলিম হওয়া, কোনো অমুসলিমের জন্য হজ ফরজ না। কাজে যে ব্যক্তি এক আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু এতে বিশ্বাস করে না, এ ব্যক্তির জন্য হজ নাই। কাজে প্রথম মনে রাখতে হবে যে যারা সেকুলারিজমে বিশ্বাসী, ধর্মের বেলা নিরপেক্ষ, এদের হজ যতই করে এটা গ্রহণযোগ্য হবে না। কারণ আপনি মৃত্যুবরণ করলেও জিজ্ঞেস করাবে, মা দিনুকা, তোমার দিন কি ছিল? সেখানে বললে চলবে না, আমি নিরপেক্ষ ছিলাম, আপনাকে আল্লাহ তাআলা সৃষ্টি করেই, এই যে আরাফাতের ময়দানে আপনারা যাবেন, আরাফাতের ময়দানের একটা স্থানের নাম আছে নামান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত রূহগুলোকে সৃষ্টি করলেন, প্রথমে আদমকে সৃষ্টি করলেন, আদম আলাইহিস সালামের পিঠের থেকে আল্লাহ তাআলা আদমের সন্তানদের রূহগুলোকে বের করলেন এবং তাদের পিঠের থেকে তাদের সন্তানগুলোকে, এইভাবে কিয়ামত পর্যন্ত যত রূহ দুনিয়াতে আগমন করবে সমস্ত রূহগুলোকে একত্র করে আল্লাহ তাআলা অঙ্গীকার আদায় করেছিলেন, আল্লাস্তু বিরব্বিকুম, বলো আমি কি তোমাদের রব নই? সমস্ত রূহগুলো তখন স্বীকৃতি দিয়েছিল, কালু বালা শাহিদনা, হ্যাঁ অবশ্যই, কেনই না, আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি আমাদের রব। এই যে সাক্ষ্যটা দেওয়া হয়েছিল সেটাও ছিল আরাফাতের ময়দানে নামান নামক জায়গায়। এটা হাজিদের জন্য সৌভাগ্য যে তারা ওই জায়গায় যাচ্ছে যেখানে বসে সে অঙ্গীকার করেছিল। এমনি ভাবে আবার হাসরের ময়দান যেখানে হবে তাও আরাফাতের ময়দানটাই, সে আলোচনা আমি একটু পরে আসতেছি। এই জন্য প্রথম শর্ত হজের জন্য আল আক আল মুসলিম, মুসলিম হতে হবে। মুসলিম কি জিনিস এটা আমাদের ভালো করে বুঝতে হবে। শুধুমাত্র নামাজ রোজা করলেই মুসলিম হয় না। মুসলিম মানে হচ্ছে আত্মসমর্পণকারী। আমাদের সমাজে একটা কথা বেশি শোনা যায়, তা হচ্ছে ইসলাম মানে শান্তি। এটা ভুল কথা। সালাম অর্থ শান্তি। আমরা সালাম দিই আসসালামু আলাইকুম, তোমার উপর আল্লাহর পক্ষ থেকে রহমত বরকত শান্তি বর্ষিত হোক, সালাম অর্থ শান্তি। আর ইসলাম মানে হচ্ছে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা। আল ইসলামু গার্দান নিহাদান বাতাত, ইসলাম মানে হচ্ছে এক আল্লাহর বিধানের কাছে নিজের ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সর্বক্ষেত্রে এক আল্লাহর বিধানের কাছে আত্মসমর্পণ করার নাম কি। আর এইরকম যে সব ক্ষেত্রে আল্লাহর বিধান মেনে নেয় তাকে বলে মুসলিম। তাকে বলে কি? মুসলিম হওয়া। দ্বিতীয় শর্ত হচ্ছে আল আকিল, সুস্থ জ্ঞান সম্পন্ন হওয়া। পাগলের উপরে শরীয়তের কোনো বিধান প্রযোজ্য না। এজন্য আমাদের এটা দুর্ভাগ্য, রাস্তায় পাগল দেখলে মানুষ আল্লাহর অলি মনে করে। আরে ওই বেটা তো অলি দূরের কথা, আল্লাহর বিধানেরই বাইরে সে, আল্লাহর তার কোনো হুকুম তার উপর প্রযোজ্য না। এটা ভিন্ন বিষয়, সে রোগী, আপনি তাকে সাহায্য করেন, খাওন দেন, আপত্তি নাই। এখন দেখবেন এই মোহাম্মদপুরে আছে হায়দার বাবা, মানুষ যে কি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত লোকটা পিছনে ঘুরে, কেউ ছাতা ধরে আছে, কেউ বিভিন্ন আকিদা পোষণ করে আছে। এইরকম যারা আছে, এই প্রথম তো ওই লোকটা, ও লোকটা যদি সে মানুষ পাগল হয়ে থাকে তাহলে তার উপরে শরীয়তে কোনো বিধান নাই। আমরা তাকে খারাপ বলি না, ভালো বলি না, শিশুদের মতো। শিশুরা যেরকম শরীয়তের আইনের আওতার বহির্ভূত, এদের উপরেও কোনো আইন প্রযোজ্য না। নামাজের জন্য বলেন, হজের জন্য বলেন, সর্বক্ষেত্রে আল আকিল, শরীয়তে জ্ঞান সম্পন্ন হতে হবে। অর্থাৎ হিতাহিত জ্ঞান, ভালো মন্দ এটা বুঝে এরকম জ্ঞান হতে হবে, নইলে তার উপরে হজ ফরজ না। তিন নম্বর হচ্ছে আল হুররু, স্বাধীন হওয়া। কৃতদাসের উপরে হজ ফরজ না। চার নম্বর হচ্ছে আল বালেগ, বালেগ হওয়া, বয়স্ক হওয়া। তবে এখানে আমরা কিছু আলোচনা পরে আসতেছি, নাবালেগ অবস্থায় হজ করতে পারে, হজ করলে সেই হজটা ঠিক হয়ে যাবে, কিন্তু সওয়াবটা পাবে তার অভিভাবক। বাচ্চা যদি বড় হয়ে যায় এবং ধনী হয় তাহলে তাকে আবার হজ করতে হবে ফরজ হজের জন্য। কৃতদাসের জন্য হজ ফরজ না, কিন্তু যদি কৃতদাস হজ করে ফেলে তাহলে তার হজ শুদ্ধ হবে, ওটার সওয়াবটা তার মালিক পেয়ে যাবে। এরপরে পাঁচ নম্বর শর্ত হচ্ছে আল ইস্তেতাত, সামর্থ্যবান হওয়া। সামর্থ্যবান হওয়া বলতে বোঝায় বাইতুল্লাহ পর তিন রকম সামর্থ্যবান আছে। একটা হচ্ছে দৈহিক সামর্থ্যবান, সুতরাং পঙ্গু বা যে ব্যক্তি অন্ধ, হজ করার জন্য যে অঙ্গগুলোর প্রয়োজন এগুলো যার সুস্থ নাই তার উপর হজ ফরজ না। দ্বিতীয় নম্বর হচ্ছে আর্থিক স্বাবলম্বী হওয়া। তো সেটা হচ্ছে যে বাইতুল্লাহ পর্যন্ত যাওয়া এবং আসা, এবং মধ্যবর্তী সময়ে তার ওখানে থাকা খাওয়ার ব্যবস্থা, এবং এই সময়ে তার পরিবারের ব্যবস্থা যে করতে পারে তার উপর হজ ফরজ। এই অর্থে হজ ফরজ হওয়ার জন্য বিশাল বড় ধনী হওয়া শর্ত না। মোটামুটি ভাবে হজে যাওয়া আসা, ওইখানে থাকা, এবং এই সময়টা তার পরিবারের সমস্ত ব্যবস্থা করে যাওয়া, এতটুকু সামর্থ্য যার আছে তার উপরই হজ ফরজ হয়ে যায়। তিন নম্বর হচ্ছে রাস্তার নিরাপত্তা। হজ ফরজ হয়ে আছে, অর্থ আছে, মাল আছে, কিন্তু রাস্তার নিরাপত্তা নেই, সে যেতে পারে না। এখন বর্তমান যুগে ভিসার ব্যবস্থা, আগের যুগে ছিল ডাকাত, এরকম বিভিন্ন কারণ আছে। অবশ্য এখানে প্রথম যেটা বলা হলো শারীরিক যে স্বাবলম্বী, যেটা সামর্থ্যবান হওয়া, এটা যদি কারো না থাকে কিন্তু অর্থ আছে, এ ব্যক্তির জন্য বদলিহাজ করানো জরুরি। আমরা সে আলোচনা একটু পরে আসতেছি। এই পাঁচটা শর্ত হল সাধারণভাবে সকলের জন্য প্রযোজ্য, মহিলাদের উপরে হজ ফরজ হওয়ার জন্য আর একটা শর্ত হচ্ছে আল মাহরাম, সঙ্গে মাহরাম থাকতে হবে। মাহরাম যদি না থাকে বা মাহরামকে নেওয়ার ব্যবস্থা তার নেই, তাহলে সেক্ষেত্রে তার উপরে হজ ফরজ হবে না। অবশ্য এক্ষেত্রে যদি অর্থ সম্পদ থাকে তাহলে সে বদলি হজ করাবে। এবারে আমরা আসব হজের সফর থেকে শুরু করব। আমরা প্রথমেই যে কথাটা মনে রাখতে হবে, এই বইগুলো এক একটা করে সবার কাছে দিয়ে দেন, এই বইটা আমরা ফ্রি দিতে পারবো না, যারা নেবেন পরে টাকা 100 দিয়ে দিবেন, আর না নেবেন যারা ফেরত দিয়ে যাবেন, কিন্তু এখন দিচ্ছি আমাদের এই প্রশিক্ষণের কাজের জন্য। সবার কাছে বইটা বসে দাও, আর যে আসবে সবার হাতে একটা দিয়ে দিবেন। তো যেটা বলা হচ্ছে, হজ একটা গুরুত্বপূর্ণ ইবাদত। আপনি এখন হজে রওনা হবেন, আপনার কিছু প্রস্তুতির প্রয়োজন আছে। প্রথম প্রস্তুতি মানসিক প্রস্তুতি, এটা একেবারে প্রথম দিকে দেখেন পৃষ্ঠল দেখবেন যে হজের সফরে আচরণ বিধি আকারে আমি লিখেছি। এটা এখানে বলা আছে, ফামান ফারাদা ফিহিন্নাল হাজ্জা ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ্জ। এটা একটা আয়াত সূরা বাকারার 197 নম্বর আয়াত। এখানে আল্লাহ তাআলা বলছেন, যে ব্যক্তি নিজের উপরে হজ আরোপ করে নিল, হজের জন্য সে এখন তৈরি হয়ে গেল, হজ নিজের উপরে সে নির্ধারণ করে নিল, এ ব্যক্তির সম্পর্কে আল্লাহ বলছেন যে তার জন্য হজে অশ্লীল ও পাপ কাজ এবং ঝগড়া বিবাদ বৈধ নয়। এই ঝগড়া বিবাদ, ওয়ালা জিদালা, জিদাল মানে ঝগড়া করা, এটা কেন বললেন? মূলত অন্য কোন ইবাদতের ক্ষেত্রে ঝগড়ার এত সুযোগ নাই। হ্যাঁ, রমজান মাসে রোজা রেখে একটু মেজাজ খারাপ থাকে, সেখানে হাদিসে বলা আছে, কেউ যদি তোমার সঙ্গে ঝগড়া করতে আসে তাকে বলে দাও যে ইন্নি সয়েম, আমি রোজাদার। কিন্তু হজের ক্ষেত্রে এরকম না, হজে আল্লাহ তাআলা সরাসরি হাজি সাহেবকে বলছেন, ওইখানে কিন্তু রোজাদারকে বলেছেন, তোমার সাথে কেউ ঝগড়া করতে আসলে তুমি বলে দাও যে আমি রোজাদার। কিন্তু হজের ক্ষেত্রে আল্লাহ তাআলা হাজিকে বলতেছেন, ফামান ফারাদা ফিহিন্নাল হাজ্জা, সুতরাং যে ব্যক্তি নিজের উপর হজ আরোপ করল, ফালা রাফাসা, অশ্লীল কথাবার্তা সে বলবে না, ওয়ালা ফুসুকা, অশ্লীল কোন কাজ করবে না, ওয়ালা জিদালা ফিল হজ্জ, হজের মধ্যে কোন ঝগড়া করবে না। এটা কেন বলা হচ্ছে? হজের মধ্যে নানান কারণে ঝগড়ার কারণ পাওয়া যাবে। এটা আমি এখানে লিখছি যে এইখানে যারা যাচ্ছে কেউ তো গরিব না, সবাই তার নিজের স্থানে বেশ বড় সম্মানিত ব্যক্তি, কেউ হয়তো নিজে কোনোদিন কোনো কাজকর্ম করে নাই, একসাথে কারোর সাথে থাকে নাই, আলাদা জায়গা আছে, অফিসে আলাদা রুম আছে, বাসায় আলাদা থাকার জায়গা আছে। এই লোকগুলো এখন হজে গিয়ে এক রুমে 5-6 থাকবে, এক একজন আর মেজাজ এক এক রকম। তো সেজন্য মানসিকভাবে তৈরি হতে হবে যে আমাকে এই সবগুলো লোকের সাথে চলতে হবে, ঝগড়া ফাসাদের বিভিন্ন কারণ থাকবে। এর পরেও আমরা কতগুলো নীতিমালা মেনে চলব। প্রথম যে বিষয়টা, এক, ঘর থেকে বের হওয়ার সময় আল্লাহর মেহমান হিসেবে যাচ্ছেন, সেই আনন্দে শান্ত মেজাজে বের হন, আনন্দ থাকবে মধ্যে যে আমি আল্লাহর মেহমান হিসেবে যাচ্ছি, আমি এখন আল্লাহর ডাকে সাড়া দিচ্ছি, এজন্য ঘর থেকে শান্ত মেজাজে বের হওয়া। দুই, প্রয়োজনীয় টাকা পয়সা সঙ্গে নিন, যেন নিজের প্রয়োজন মতো ব্যয় করতে পারেন, অন্যদেরকেও কিছু সাহায্য করতে পারেন, চা নাস্তা খাওয়াতে পারেন, গরিব দুঃখী অসহায়কে সাহায্য করতে পারেন। এই জন্য কিছু টাকা পয়সা বেশি নেওয়া, এই সুযোগ আপনি কোথায় পাবেন? আপনি গরিবকে সাহায্য করতে পারবেন, কিন্তু আল্লাহর মেহমান হয়তো আরাফাতের ময়দানে দেখবেন হারিয়ে গেছে, আল্লাহর মেহমান মুজদালিফা হারিয়ে গেছে, মিনা হারিয়ে গেছে, আপনার মনে চাইবে সাহায্য করতে, কিন্তু আপনিও তো এখন টাকা পয়সা নাই, এই জন্য কিছু টাকা পয়সা বেশি নিয়ে নেওয়া। তিন, হজ শ্রমসাধ্য আমল, যতদূর সম্ভব নিজেকে তৈরি রাখুন, আপনি আল্লাহর মেহমান, দুনিয়ার কোন মেজবান তার মেহমানকে কষ্ট দেয় না। আপনার বাড়ি যদি কেউ মেহমান হয়, আপনি চাবেন যে আমার মেহমান কষ্ট পাক? সর্বাত্মক চেষ্টা করে সকলেই মেহমানকে কিভাবে আরাম দেওয়া যায়, খুশি রাখা যায়, মেহমানের খেদমত করা যায়। আপনি আল্লাহর মেহমান, আপনিও যদি সত্যিকার অর্থে আল্লাহর মেহমান হতে পারেন তাহলে আপনার কোনো কষ্ট হবে না। এখন যদি ওখানে গিয়ে মেহমান যদি মেজবানের ভুল ধরে, এই দারোয়ানটা ঠিক না, এই এটা ঠিক না, ওটা ঠিক না, তাহলে মেজবানের কি হবে? মেজাজ গরম হবে। এই জন্য হজে গিয়ে, যেহেতু মনে করেন এক মাসের ব্যাপার, যদিও বিভিন্ন জিনিসে আমরা উল্টোপাল্টা দেখব, তারপরেও আল্লাহর মেহমান হিসেবে আমরা ওখানের মানুষের সমালোচনা করা, অনেক মানুষ আছে ওখানে গিয়ে মক্কার লোকদের সমালোচনা করে, মদিনার লোকদের সমালোচনা করে, আবার তুলনা করে মক্কার চেয়ে মদিনা ভালো, মক্কার লোকদের চেয়ে মদিনার লোকেরা ভালো। এটা বাস্তব যে আল্লাহ রাসূল হিজরত করেছেন, ভালো তো হবেই, কিন্তু আপনাকে এই তুলনা করার জন্য বলা হয় নাই। এজন্য ওখানে যে সবাই ভালো মানুষ তা না, কিন্তু ভালো মানুষও আছে এটাও মনে রাখতে হবে। তো সেজন্য এই মেহমান হয়ে যাচ্ছেন মেজবানের, এটা ওটা ভুল ধরা ঠিক হবে না, এটা খুব ভালোভাবে প্রস্তুত থাকা। এরপরে মেহমান যেহেতু আল্লাহর, পুরা নির্ভর থাকবে কার উপরে? আল্লাহর উপরে। এটা লিখে দিয়েছে এখানে, সৎ সাহস রাখুন, আল্লাহর উপর ভরসা রাখুন, কোন মানুষের উপরে নির্ভরশীল হবেন না যে আমি অমুকে আমাকে সাহায্য করবে না। আমরা মেহমান হচ্ছি কার? আল্লাহর মেহমান হচ্ছি, এটা আমরা খুব খেয়াল রাখব। মাল সামান হালকা রাখুন, আমরা দেখাবো কি কি মাল নেব ইনশাআল্লাহ আজকে। মাল সামান হালকা রাখুন, মনে রাখবেন আপনার মালপত্র আপনাকেই বহন করতে হবে। আপনি গাড়িতে এখান থেকে নামবেন, এয়ারপোর্টে নিয়ে যেতে হবে আপনাকে, আপনি বেল্টে দিলেন, জেদ্দায় নেমে আপনার মাল আপনাকে নিয়ে বের হতে হবে, আবার ওই মাল গাড়িতে উঠানো পর্যন্ত, সেখান থেকে আপনার বাড়িতে উঠানো, আবার আসার সময় মালগুলো বহন করা, এগুলো সব নিজের করতে হবে। যদিও সহযোগী থাকে সেখানে, তারপরও খেয়াল রাখতে হবে নিজের মালটা নিজে টানতে হবে। এখন বড় বড় লাগেজ নিয়ে গেলাম, কাপড় চোপড় ব্যবহার হয়তো হবেও না, অনেক কিছু নিয়ে গেলাম, যেরকম ভাজ করে নিয়ে গেলাম ওরকম ফেরত নিয়ে আসলাম, এর কোনো প্রয়োজন নেই। আমরা একটা তালিকা দেবো ইনশাআল্লাহ, এই বইতেও দেওয়া আছে, তো সেভাবে তৈরি হব। আমাদের একটা এখানে লিখে দিয়েছে যে আমাদেরটা দেখা গেছে যে যত দুর্বল তার মাল সামান তত বেশি, যে দুর্বল নিজে চলতে পারে না সে একটা বড় বড় কাঠি নেয়, আর যারা সচল এদের মাল সামান তত বেশি থাকে না। এই কথাটা লেখা আছে, দেখে নেবেন। সাথী সঙ্গীদেরকে সম্মানের চোখে দেখুন, সবাইকে সম্মানের চোখে দেখা, তাদের ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখুন, তাদের সঙ্গে রাগান্বিত ও আক্রমণাত্মক কথাবার্তা বলা থেকে বিরত থাকুন, অপ্রয়োজনীয় কথাবার্তা গল্পগুজব নিজ জীবনের কিস্সা কাহিনী বলা থেকে বিরত থাকুন। অনেকে দেখবেন সারা জীবন চাকরি করেছে, এখন রিটায়ার করে হজে যাচ্ছে, ওই সারা জীবনের যত পচা গল্প আছে এসব বলা শুরু করবে না। আপনি একটা মূল্যবান সময় কাটাচ্ছেন। একবার সুবহানাল্লাহ যদি বলা হয়, তো হাদিসে বলা আছে যে জান্নাতে তার জন্য একটা বৃক্ষ তৈরি হয় যার ছায়া দ্রুতগামী ঘোড়া যদি 500 বছর দৌড়ে তাও শেষ করতে পারবে না। এত বড় মূল্যবান যে সময়টা, এইটা যদি হজের মানে তাসবিহটা, এটা হজের মধ্যে বলে আরো সব বেশি। এরকম লাব্বাইক যখন হাজিরা পড়ে, হাদিসে বলা আছে লাব্বা আন মান ইয়ামিনিহি ওয়া আন শিমালিহি মিন হাজারিন আও শাজারিন, হাজি যখন ইহরাম অবস্থায় লাব্বাইক পড়ে তখন তার ডানে বামে পূর্ব পশ্চিম পর্যন্ত যত বৃক্ষ রাজি পাথর গাছগাছালি সব তার সঙ্গে লাব্বাই পড়ে থাকে। এই সময়টা আমরা গল্প করে শেষ করব, আমি কারো গল্প করবও না, কারো গল্প শুনবো না, এটা খেয়াল রাখবো। এরপরে কারো নিন্দা করা, পিছনে দোষ চর্চা করা, এটা খেয়াল রাখবো যে আমরা কয়দিনের জন্য যাচ্ছি, এর মধ্যে এ ও ভালো না, এ খারাপ, এতে হলো কি? একটা আল্লাহর মেহমানের সমালোচনা করা। হতে পারে সে গরিব, হতে পারে সে একটু মেজাজগত বা ভিন্ন প্রকৃতির থাকবে, এটাই তো পরীক্ষা যে আমি সব রকমের লোকের সাথে মিশতে পারি কিনা। কিন্তু এরকম বা কোনো একটা জিনিস যারা ব্যবস্থাপনায় আছে, কোনো ত্রুটি হয়ে গেল, এগুলো নিয়ে নিন্দা করা, সমালোচনা করা, হিংসা করা, তুচ্ছ তাচ্ছিল্য করা, কারো দোষ খুঁজে বের করা, এগুলোর থেকে সম্পূর্ণ বিরত থাকুন, কারণ এতে আপনার আমল নষ্ট হয়ে যাবে, এটা খেয়াল রাখবেন। সাত, কোনো বদভ্যাস থাকলে বর্জন করুন, যেমন ধূমপান করা। এটা ধূমপানটা শরীয়ত সম্মত জায়েজ, এটা হারাম। এটার উপর আমার কিতাব আছে, বই আছে, কিতাব তাওহীদ আমার একটা বই আছে, ওই বইয়ের শেষে দেখবেন যে আমি একটা দুইটা অনেকগুলো আয়াত দিয়ে দলিল পেশ করেছি ধূমপান করা জায়েজ নাই। দেখ, আমি সে আলোচনায় এখন যাচ্ছি না, কারণ ওটা গেলে আবার অনেক সময় লাগবে, মূল আলোচনার সামনে আছে। তো ধূমপান করা আমরা বর্জন করব। সাথী সঙ্গীদের সাথে সামনে বসে কারো কি আছে, দাঁত খিলাল করার অভ্যাস আছে, না এটা করবেন না। রুমে বসে দাঁত খিলাল করা, নাক পরিষ্কার করা, নাকের পশম টানা, এটা অনেকের মেজাজে সহ্য হয় না। এটা করলে আপনি বাথরুমে যান, ওখানে গিয়ে করেন। তো এগুলো খেয়াল রাখা, যেখানে সেখানে থুতু নিক্ষেপ করা, থাকার জায়গা অপরিষ্কার রাখা, আপনি থাকতেছেন একসাথে কয়েকজন, কাজেই পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, বিছনা বেরিং ঠিক রাখা, এটা খেয়াল করতে হবে। টাকা পয়সা মূল্যবান মাল সামান সাবধানে রাখুন, মনে রাখবেন মক্কাতেও চোর পকেটমার প্রতারক আছে, খালি আছে না। আমি প্রথম যে বছর রমজানে গেছি আমি মদিনাতে, এই মক্কাতে, তো হারাম শরীফে আছি, আপনারা দেখেছেন যারা পুরাতন মক্কার হারামের একটা অংশ আছে এসি করা, আরামে ঘুমিয়ে আছি, ঘুম থেকে উঠে দেখি যে মাশাআল্লাহ পটলা পাটলি কিছুই নাই, টাকা পয়সা শেষ। তো যাই হোক, আমার ছাত্ররা আছে ওখানে, কোন রকম চলে আসলাম। তো এটা মনে রাখতে হবে যে সফরের মধ্যে এটা বড় গুরুত্বপূর্ণ বিষয়, এজন্য সাবধান থাকতে হবে। হজের পূর্বে বেশি কেনাকাটা এটা না করা, বারবার উমরা থেকে বিরত থাকুন, বারবার উমরা করে গিয়েই পঞ্চাশটা চল্লিশটা উমরা, এটা আলোচনা আসতে সামনে ইনশাআল্লাহ। এরপরে সাথী সঙ্গীদের কেউ অসুস্থ হয়ে পড়লে সেবা করার মানসিকতা প্রস্তুত রাখা, জেনে রাখবেন আল্লাহর মেহমানদের সেবা করলে আল্লাহর সেবা করা হয়, হাদিসে বলা আছে এটা, এটা প্রত্যেকটা দলিল আছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হে বনি আদম, আমি তোমাদের কাছে খাওয়ান চেয়েছিলাম, আমি অসুস্থ ছিলাম, তোমরা আমাকে সেবা করে নাই, আমি তোমাদের কাছে আমি ক্ষুধার্ত ছিলাম, তোমাকে খাওয়াও নাই। তো এখন বনি আদম বলবে আল্লাহ তুমি তো রব্বুল আলামিন, তুমি এবার অসুস্থ হলে কি করে? বলে হ্যাঁ, আমার ওই বান্দা, আমার মেহমান অসুস্থ হয়েছিল, তুমি তাকে সেবা করলে আমাকেই সেবা করা হতো, আমার ওই বান্দা ক্ষুধার্ত ছিল, তুমি তাকে খাওয়ালে আমাকেই খাওয়ানো হতো। এই জন্য এটা আমরা তৈরি থাকবো। সফরে গিয়ে ফল ফলাদি বেশি খান, জেনে রাখবেন আপনি এখন সফরে আছেন, এই সফরে আপনি নিজে যা খাবেন তাও সৎকার স্বভাব পাবেন, এর চেয়ে সুযোগ কি? নিজে খাচ্ছি আর আল্লাহ তার আমলনামায় লেখ ন্যাক লিখে দিচ্ছেন, কারণ এখন মেহমানটা কার? আল্লাহর মেহমান, কাজে আল্লাহর পক্ষ থেকেই খাচ্ছি এখন। এজন্য ফল ফলাদি বেশি খাবেন, তবে আঙ্গুর ফল এবং জুস পান করার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করুন, বেশি জুস খেলে প্যাড লুজ হতে পারে। আরাফাতের ময়দানে ফ্রি জুস দেয়, লাবান প্যাকেট করা থাকে, অনেকে খুব বেশি খায়। আরাফাতের ময়দান থেকেই তো মুজদালিফে আসতে হবে, চাপটা কেমন পড়ে, এক এক বাথরুমে 15-20 জন লাইন পড়ে যায়, তো এই সময় যদি প্যাট নরম থাকলে সমস্যাটা কি হবে, আরে হেরাম পড়া আরো। এই জন্য এটা সতর্ক থাকা। জরুরি ঔষধপত্র সঙ্গে রাখুন, আপনারা খেয়াল রাখবেন দরকার হয় ডাক্তারের প্রেসক্রিপশন যেটা সাথে নেবেন ঔষধও সাথে নিয়ে যাবেন, ওখানে ঔষধের দাম বেশি। তারপরে কঠিন কোন রোগ থাকলে দু একজন সাথীকে বলে রাখুন, দু একজন বলে রাখবেন যে আমার এই বড় সমস্যা আছে। এরপরে একটা জিনিস লেখা আছে 13 নম্বর, দেখেন সৌদি আরবে আপনার বন্ধু বান্ধব সাথী সঙ্গী অনেকে চাকরি করে, এদের দেওয়া ফল টল বেশি খাবেন না, তাহলে কিন্তু হাতে ফোসকা পড়ে যাবে। বিষয়টা আমি আগেও বলেছি, এটার অর্থ অনেকে বুঝে না যে ফল খেলে হাতে ফোসকা পড়ে কেমনে। ওরা আপনাকে দেখবেন যে কার্টন ভরে আপেল দিয়ে যাচ্ছে, তারপরে আপনার কমলা দিয়ে যাচ্ছে, এরপরে যখন আপনি আসার সময়টা ঘনিয়ে আসবে এক একজন এক একটা পটলা নিয়ে আসবে, এইগুলো টানতে টানতে আপনার হাত ব্যথা হয়ে যাবে। এজন্য এত বেশি কিছু দরকার নাই, আপনি যে গ্রুপের সঙ্গী যাচ্ছেন তারাই আপনার দেখাশোনা করবে ইনশাআল্লাহ, পরস্পরে সবাই বন্ধু ভাই, এজন্য তারপরে আল্লাহর মেহমান তো আছেনই। এইগুলো খেয়াল রেখে আমরা রওনা করব। এবারে আমরা চলব 7-7টি পৃষ্ঠা বের করেন, মানে এর আগে যে হজের মাসলা মাসালগুলো লেখা আছে 7-7টি পৃষ্ঠা থেকে শুরু হয়েছে মূলত ধারাবাহিক বর্ণনা, আমরা হজ করার জন্য কিভাবে বের হব। এবারে দেখেন এখানে প্রস্তুতি, প্রথমে ঘর থেকে বের হওয়ার পূর্বে হজের জন্য প্রয়োজনীয় সামগ্রী সঙ্গে নিয়ে নেবেন। নিম্নে তার একটা তালিকা পেশ করা হলো কি কি নেবেন সাথে করে। ওই যে বললাম যে হালকা সামানপত্র, সে হালকা বলতে আবার এমন না যে আপনি জরুরি সামানপত্র রেখে গেলেন, এই জন্য কি কি নেবেন এটা এখানে দেওয়া আছে। প্রথমে ঘর থেকে বের হওয়ার পূর্বে হজের জন্য প্রয়োজনীয় সামগ্রী সঙ্গে নেন, নিম্নে তার একটা তালিকা পেশ করা হলো। এহরামের কাপড় 2.5 হাত বহরের 2.5 গজ করে 2 পিস এবং 3 গজ করে 2 পিস, অর্থাৎ 2.5 গজ করে যেটা, এটা লুঙ্গি পরার জন্য, আর যেটা 3 গজ এটা গায়ে চাদর হিসেবে ব্যবহার করার জন্য। 2 সেট নেবেন, জামা 2টি, গায়ের চাদর 1টি, লুঙ্গি 2টি, পায়জামা প্যান্ট 2টি, গেঞ্জি 2টি, মেসোয়াক ব্রাশ টুথপেস্ট এগুলো নেবেন, তোয়ালে গামছা 1টি, বিছানার চাদর 1টি, স্পঞ্জের স্যান্ডেল 2 জোড়া, প্লেট বাটি ও চায়ের কাপ 1টি, মেলামাইন বা স্টিলের হোক, ছোট আয়না চিরুনি নিতে পারেন, জুতা মোজা এগুলো নিবেন, কারণ এহরামের পরে এগুলো পরা যাবে। এহরাম অবস্থায় জুতা পরা যাবে না, স্যান্ডেল পরতে হবে। এহরামের পরে যখন আপনি উমরা করে ফারিগ হয়ে গেলেন তখন জুতা পরা যাবে, এই জন্য এগুলো সাথে নিয়ে নেওয়া। এরপরে ছোট হ্যান্ড ব্যাগ একটি, গলায় ঝুলানো ব্যাগ একটি, বড় ব্যাগ একটি, জুতা স্যান্ডেল রাখার কাপড়ের ব্যাগ একটি, এই সবগুলো আসে নাই, এগুলো সব নিয়ে আসার কথা ছিল। আচ্ছা এগুলো আসবে ইনশাল্লাহ, নমুনা দেখাবো আমরা কি কি নেবেন কেমনে। সেগুলো কোমরে বাঁধার বেল্ট একটি, প্রয়োজনীয় টাকা পয়সা কমপক্ষে 2000 সৌদি রিয়াল সাথে রাখা, কারণ অনেক ক্ষেত্রে আছে বারবার মক্কা মদিনায় আসা যাওয়া আছে মাঝে মাঝে, এগুলোর খরচ আপনাদের বহন করতে হবে, এগুলো কোনো ট্রাভেলস বহন করবে না। এরকম ভাবে দেখা যাবে নাস্তা খেতে হবে, এরপরে কোরবানি করতে হবে, এছাড়া জরুরি ঔষধপত্র কেনা হতে পারে, এগুলোর জন্য কমপক্ষে এক একজনের সৌদি রিয়াল 2000 করে সাথে নিয়ে নেওয়া। এভাবে আমরা প্রস্তুতি পর্ব শেষ করলাম। এবারে ঘর থেকে বের হওয়া, প্রথমে উজু গোসল করে ঘর থেকে বের হন। ঘর থেকে বের হওয়ার সময় নিম্নের দোয়াটি পড়ুন, লেখা আছে বিসমিল্লাহি আমানতু বিল্লাহি ইতাসামতু বিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি। প্রথমে আপনি বের হচ্ছেন আল্লাহর উপরে ভরসা রেখে, এটার অর্থ লেখা আছে আমি আল্লাহর নামে শুরু করছি বিসমিল্লাহি ইতাসামতু বিল্লাহি, আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি, এরপরে আল্লাহকে শক্তভাবে ধরেছি, আল্লাহর উপর ভরসা করছি, আল্লাহ ব্যতীত কারো কোনো ক্ষমতা এবং শক্তি নেই, এ কথা স্বীকৃতি দিয়ে আমি বের হচ্ছি ঘরের থেকে। এরপরে আত্মীয় স্বজনদেরকে বিদায় দেওয়া, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। এখন আপনার মোক্ষম সুযোগ, আপনার যে ছেলেটা নামাজ পড়ে না, যে স্ত্রী আপনার কথা শুনে না, এদের এখন দিল নরম, আপনি এই সুযোগে পারেন তাদেরকে নসিহা দিতে, উপদেশ দিতে, কারণ এখন তারা আপনাকে বিদায় দিচ্ছে, আপনি এদেরকে বিদায় দিচ্ছেন। এই সময় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখানো একটা দোয়া আছে, এই দোয়াটা তো পড়বেনই, সাথে কিছু নসিহাত দিবেন, যেটা বলা আছে আস্তাউদিউল্লাহ দীনাকুম ওয়া আমানাতাকুম ওয়া খাওয়াতিমা আমালিকুম। কি সুন্দর দোয়া, এটা আপনি যখন আপনার আত্মীয় স্বজনদেরকে বিদায় দিচ্ছেন সে দোয়া, আস্তাউদিউল্লাহ দীনাকুম, আমি আল্লাহর নিকট তোমাদের দিন ও আমানাতাকুম তোমাদের আমানত ও খাওয়াতিমা আমালিকুম এবং তোমাদের শেষ পরিণতি শেষ আমল আল্লাহর কাছে গচ্ছিত রেখে যাচ্ছি। তাহলে তোমাদেরকে আমি আল্লাহর কাছে আমানত রেখে যাচ্ছি, তোমাদের দিন তোমাদের আমল তোমাদের আমানত এই সবগুলো আল্লাহর কাছে আমানত রেখে যাচ্ছি। এইটার অর্থটা বুঝিয়ে দিবেন, যে অর্থ এই যে তোমাদের আমল তোমরা কি করছো কি না করছো, আল্লাহর হুকুম মতো চলছো কি না চলছো, আমি তোমাদেরকে উপদেশ দিচ্ছি যে তোমরা ঠিক মতো আল্লাহর হুকুম মতো চলবে, তোমাদের পাপের বোঝা আমি বহন করব না, আমারটাও তোমরা বহন করবে না, আমি তোমাদেরকে আখেরাতে পার করে নিতে পারবো না, নিজেদেরকে বাঁচার চেষ্টা নিজেদেরই করতে হবে। এইভাবে আপনি নসিহাত দিয়ে এই দোয়াটা পরে এদেরকে বিদায় করে দেন, এয়ারপোর্ট থেকে হোক বা গাড়ির থেকে হোক। এরপরে আপনি এয়ারপোর্টে ঢুকে গেলেন, ঢুকে গিয়ে ওখানে যেগুলো নিয়ম আছে সেগুলো করতে হবে, পাসপোর্ট থাকবে আপনার সাথে, ইমিগ্রেশনের কাজগুলো আছে। এইখানে খেয়াল রাখবেন, আমাদের গ্রুপে যারা যাচ্ছেন আমরা আগে মদিনা যাব, কাজে এখন এহরামের কোনো দরকার হবে না, কিন্তু যারা মক্কায় যাবে এদের মিকাতের আগে এহরাম বানতে হবে। মিকাতটা জেদ্দা থেকে 30 কিলোমিটার আগে আমাদের এদেশের জন্য, যেটা আমার এই বইতে মিকাত দেওয়া আছে, কোন দেশের মিকাত কোনটা কোটা কত দূর সবগুলো একেবারে দেওয়া আছে বইয়ের মধ্যে। তো সেই মিকাতের আগেই এহরাম বানতে হবে, এজন্য আপনি গোসল বাসার থেকে করে যান, এয়ারপোর্টে গিয়ে প্রয়োজনে কাপড় চোপড় করে নেন বা বাসার থেকে করে নিতে পারেন, কিন্তু এহরামের নিয়ত করবেন না। এটা মনে রাখবেন যে এহরামের নিয়ত করা কাপড় পরলেই নিয়ত হয়ে যায় না, আপনি কাপড় চোপড় পরে গেলেন, কারণ এয়ারপোর্টে ঝামেলা হতে পারে, প্লেনে বসে কাপড় চোপড় পরা ঝামেলা, এই জন্য আগেই কাপড় চোপড় পরে তৈরি হয়ে গেলেন, কিন্তু এহরামের নিয়ত তো এখনো না। এয়ারপোর্টের ভিতরেও নামাজ পড়ার জায়গা আছে, ওখানে উযু ইস্তিনজার জায়গা আছে, ওখান থেকেও করে নিতে পারেন, কাপড় চোপড় বদলাতে পারেন। এভাবে আপনি এয়ারপোর্টে চলে গেলেন, বিমানে উঠে গেলেন, বিমানে উঠে যাওয়ার পরে বিমান যখন উপরে উঠে যাবে তখন আপনি দোয়া পড়বেন। এই দোয়াটা এখানে দেওয়া আছে, দেখেন এটা 69 পৃষ্ঠা দেওয়া আছে। উড্ডয়নের সময় তিনবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, এটা তিনবার বলবেন উড্ডয়নের সময়। এরপরে উঠে গেলে পড়বেন সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ফি সাফারিনা হাযা আল বিররা ওয়াত তাকওয়া ওয়া মিনাল আমালি মা তারদা আল্লাহুম্মা হাফিন আলাইনা সাফারানা হাযা ওয়া আতবি আন্না বুদা আল্লাহুম্মা আনতাস সাহিবু ফিস সাফার ওয়াল খলিফাতু ফিল আহল আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ওয়াসাইস সাফার ওয়া কাবাতিল মানযার ওয়া সুইল মুনকালাব ফিল মালি ওয়াল আহল। এটা হচ্ছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বলেছিলেন, যখন আল্লাহ রসুল মদিনার থেকে এহরাম বেঁধে উটের পিঠে বসলেন, উটটা সোজা হয়ে রওনা করলো, এই দোয়াটা আল্লাহ রসুল পড়েছিলেন। আমরা প্লেনে উঠার পরে যখন প্লেনটা উপরে উঠে যাবে আমরা এই দোয়াটা পড়ে নেব। অর্থ দেওয়া আছে নিচে, এটা দেখে নেবেন। এরপরে আপনি বিমানে এমনে তাসবি তাহালিল তওবা ইস্তেগফার করতে থাকেন। এরপরে যখন জেদ্দা এয়ারপোর্ট থেকে 30 কিলোমিটার আগে ইয়ালামলাম বিমানে বলে দিবে, হাজিদের ফ্লাইটে বলে দেয় এটা, যে আমরা আর কিছুক্ষণের মধ্যেই মিকাত অতিক্রম করব। হাজির সাহাবরা যারা এহরাম করেন নাই তারা এহরামের নিয়াত করে নেন। এই সময় আপনি যদি কোনো ফরজ সালাত রক্ত হয়ে থাকে, ফরজ সালাত আদায় করে তারপর এহরামের নিয়াত করেন, আর ফরজ সালাতের আদায় রক্ত না হয়ে থাকলে দুরাকাত নফল নামাজ পড়ে নেওয়া যেতে পারে। এটার দলিল দেওয়া আছে আমার, এটা তো হল ধারাবাহিক বয়ান করা, আবার এই সবগুলোর বিস্তারিত আলোচনা আছে বইয়ের মধ্যে, সেখানে আমি প্রত্যেকটা দলিল দিয়ে রেখেছি যে কোনটার কি হাদিস আছে, দলিল আছে। কারণ এই বইটা অনেক গুরুত্বপূর্ণ বই, হজের উপরে বোধ হয় এরকম দলিল ভিত্তিক, এখানে কোনো আজগুবি কাহিনী লেখা হয় নাই আর কোনো জাল হাদিস বা দুর্বল হাদিসও লেখা হয় নাই, সম্পূর্ণ হাদিসের নিচে টিকা দেওয়া আছে, দলিল দেওয়া আছে। তো যাই হোক, অনেকে আছে ঘরের থেকে এহরাম করে, এটা ঠিক না, যদিও নাজায়েজ না কিন্তু মিকাতের থেকে অনেক আগে এহরাম পরে নেওয়াটা মাকরুহ, মানে এহরামের নিয়ত করা। এজন্য আপনি সব প্রস্তুতি নিয়ে রাখেন, মিকাত তো করাই হয়েছে নির্দিষ্ট একটা জায়গা, তো বেশি আগে করলে বেশি অতিরিক্ত কাজ করা হয়ে যায়, নাজায়েজ না। তারপরেও তারপরেও যদি কেউ এয়ারপোর্ট থেকে নামাজ পড়ে লাব্বাইক পরে হজের নিয়াত করে চলে যায়, আপনি তাকে তিরস্কার করেন না, বরং এটা জায়েজ আছে। বাকি এত আগে করার চেয়ে উত্তম হলো কাছাকাছি গিয়ে তারপরে করা, আমি উত্তমটা বলছি আপনাদেরকে। আপনারা প্রস্তুতি নিয়ে থাকলেন, যখনই ঘোষণা হবে যে আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই মিকাত অতিক্রম করতে যাচ্ছি, আপনি তখন নিয়াত করবেন। এবং নিয়াত করবেন কিসের? হজ তিন রকম এই বইতে দেওয়া আছে, হজ্জে তামাত্তু, হজ্জে ইফরাদ, হজ্জে কিরান। আপনি যেটা করবেন, বদলি হজ করার ক্ষেত্রে ইফরাদ করা ভালো, তবে তামাত্তু করা যে নাজায়েজ তাও না, অনেক বইতে নাজায়েজ লেখা আছে এটা ঠিক না, বরং তামাত্তু করতে পারে, তবে ইফরাদ করাটা উত্তম বদলি হজ করার ক্ষেত্রে। আর যদি আপনি নিজের হজ করেন তো সেক্ষেত্রে ইফরাদ করতে পারেন। আজ আমাদেরটা বলতেছি আমরা পরে, মানে এখানে বিভিন্ন গ্রুপের লোক আছে, তো আমরা যেটা বলি যে যারা মক্কায় আগে যাবে তাদেরটা বলতেছি এখন, তারা ওখান থেকে নিয়াত করবে, এখন এফরাত করলে বলবে লাব্বাইক আবি হাজ্জাতিন, আমি হজের উদ্দেশ্যে লাব্বাইক বলছি, এটাই নিয়াত। মনে মনে নিয়াত থাকবে, মুখে এটা বলবে, অন্য কোন এবাদতে নিয়াত মুখে উচ্চারণ করার কথা নাই। নিয়াত মানে হচ্ছে ইরাদাতুল কলব, মনের সংকল্প, কিন্তু হজের মধ্যে মুখে বলতে হবে লাব্বাইক আবি হাজ্জাতিন, আমি হজের লাব্বাইক বললাম, নিজেরটা হবে এরকম। আর যারা তামাত্তু করবে তারা কিন্তু এখন হজের এরাম মানছে না, তারা এখন ওমরা করবে, এই জন্য তাদের নিয়াতটা এখানে দেওয়া আছে। দেখেন লাব্বাইক আল্লাহুম্মা বি উমরাতিন মুতামাত্তিআন ইলাল হজ্জ। তামাত্তু হজটাই আপনারা বেশি করবেন, যারা বাংলাদেশে যায় বেশিরভাগ তামাত্তু হজটাই করে, এই জন্য এটা ভালো করে দেখে নেবেন, লাব্বাইক আবি আল্লাহুম্মা বি উমরাতিন মুতামাত্তিআন ইলাল হজ্জ, আমি লাব্বাইক বলছি ওমরার, হজ পর্যন্ত তামাত্তু করার জন্য। তামাত্তু মানে হচ্ছে মাঝখানে উপকৃত হওয়া, মানে ওখানে গিয়ে ওমরা করে যেহেতু ফ্রি হয়ে যাবে, লেবাস পোশাক পরিবর্তন করে স্বাভাবিকভাবে চলবে, আবার জিলহজের 8 তারিখ থেকে এহরাম পরে হজ করবে, এই জন্য এটা নাম হচ্ছে তামাত্তু। তামাত্তু মানে কি? মাঝখানে কিছু আরাম এবং কি করা, সুবিধা ভোগ করা। তামাত্তু মানে আরামায়েশ করা, সুবিধা ভোগ করা। যেহেতু ওই যে এহরাম অবস্থায় থাকা কষ্টকর ছিল, মাঝখানে ওমরা করে সে ফারেগ হয়ে গেল, এই জন্য এটাকে তামাত্তু বলা হয়। এরা কি করবে আমি সামনে আলোচনায় নিয়ে আসতেছি ইনশাআল্লাহ। আর যদি কেরান করে তাহলে সে একই সাথে বলবে লাব্বাইক আল্লাহুম্মা বিহাজ্জাতিন ওয়া উমরাতিন, আমি হজ এবং ওমরা উভয়টার ইহরামের নিয়ত করলাম। এরা ওখানে গিয়ে ওমরা করে মাথা মুন্ডাবে না, তওয়াফ করবে, সাই করবে, মাথা মুন্ডাবে না। এরপরে ওই ইহরাম অবস্থা থাকবে, ওই ইহরামেই হজ করবে। এটার নাম হজ্জে কেরান। কি নাম এটার? কেরান, কেরান হজ। তিন প্রকার হজ হল, একটা হল ইফরাদ, একটা নাম হচ্ছে ইফরাদ। এটা হল মিকাতের থেকে শুধু হজের এহরাম নিয়ত করবে এবং এই এহরামেই সে একেবারে গিয়ে ওমরা করবে না, সে একটা তওয়াফ করবে, তওয়াফে কুদুম। এরপরে ওমরা করে সে ওই এহরামই তওয়াফ করে এহরামে থাকবে, ওমরা করবে না। এরপরে একেবারে ওই এহরামে হজ করবে, এটার নাম হচ্ছে হজ্জে ইফরাদ। এরপরে হচ্ছে হজে তামাত্তু, যেটা বললাম তামাত্তু, এটা মিকাতের থেকে ওমরার এহরাম বাঁধবে। মক্কায় গিয়ে ওমরা করে শেষ করে এরপরে সে ফ্রি হয়ে যাবে কাপড় চোপড় পরিবর্তন করে, আবার জিলহজের 8 তারিখে নতুন করে হজে এহরাম বেঁধে হজ করবে। এই প্রকারের নাম কি? তামাত্তু হজ। 3 নম্বর হজে কেরান। কেরান মানেই হচ্ছে মিলানো, মানে একই এহরামে ওমরা করবে গিয়ে ওমরা করে আর মাথা মুন্ডাবেও না, এহরামের কাপড় খুলবে না, ওই একই এহরামে সে হজ করবে। এই প্রকারের নাম হচ্ছে হজ্জে কেরান। তাহলে ইফরাদ মানে হল শুধু হজের নিয়াত করে চলে যাবে, হজ করবে আর ওমরা করবে না, বাইতুল্লাহ গিয়ে একটা তওয়াফ করবে, আগমনী তওয়াফ, কুদুম বলে ওটাকে, তওয়াফে কুদুম। আর তামাত্তু হচ্ছে এহরামের সময় নিয়াত করবে ওমরার, ওমরা করে ফারেগ হয়ে তারপরে ফ্রি হয়ে যাবে, মাথা মুন্ডাবে, এহরামের কাপড় খুলে ফেলবে, স্বাভাবিক কাপড় চোপড় পরিধান করবে, এরপরে জিলহজের 8 তারিখ থেকে আবার হজের জন্য নতুন করে এহরাম পরে হজ করবে। এই প্রকারের নাম কি? তামাত্তু হজ। আর একটা বললাম কেরান। কেরান কোনটা? হ্যাঁ, হজ এবং ওমরা একই সাথে নিয়াত করবে, মক্কায় গিয়ে ওমরা করলো, ওমরার কাজগুলো করে সে মাথা মুন্ডাবে না, এহরামের কাপড়ও খুলবে না, বরং সে ওই অবস্থায় আবার হজ করবে। এটা নাম হজ্জে কেরান। তো যেটাই হোক নিয়াত করলো, এইরকম নিয়াত করলো, হ্যাঁ, তামাত্তুতে ওমরা করে মাথা মুন্ডাবে আবার নতুন করে, হ্যাঁ, এটা বলতেছি আমি, আসতেছি পর্যায়ক্রমে ইনশাআল্লাহ। তো এভাবে এহরামের বিষয়টা আলোচনা করলাম। এহরাম বানলো, দুই রাকাত নামাজ পড়লে শুধু করে পড়লো, এরপরে নিয়াত করলো লাব্বাইকা বিহাজ্জাতিন বলে হোক বা ওমরাতিন বলে হোক বা লাব্বাইকা বিহাজ্জাতিন ওমরাতিন হোক। আর বদলি হজ যারা করবে তারা ইফরাদ করা ভালো, এই জন্য তাহলে এখান থেকেই একবারে বদলি হজের নিয়াত করে গেল, নাহলে ওমরা তো আর বদলি হয় না, ওমরা হবে নিজের। হজের জন্য আবার যখন এহরাম বাঁধবে তখন সে ওই বদলি যার তার নিয়াত করবে। এই ইফরাদ করলে এখন সে বলবে লাব্বাইক আন আব্দুর রহমান, আমি আব্দুর রহমানের পক্ষ থেকে লাব্বাইক বলছি, করলে তো সে ওমরা নিয়াত নিজে করবে, তখন বদলি হবে না। এটা হজের সময় যখন এহরাম বাঁধবে তখন সে ওই লাব্বাইক আন আব্দুর রহমান বলবে, নিজের ওমরা হবে, হ্যাঁ, তখন সে বদলি হজের নিয়াত করবে। না না না, ওইটা তো বললাম না, যে যদি ইফরাদ করে তাহলে লাব্বাইক বলার সময় সে প্রথমবারই এহরাম বাঁধার সময় যার পক্ষ থেকে বদলি হজ করছে তার নাম বলবে, যে আমি অমুকের ছেলে অমুকের পক্ষ থেকে হজ করার জন্য লাব্বাইক বললাম, ইফরাদ করলে। আর তামাত্তু করলে ওমরা করার নিয়ত করলো, এখন এ সময় আর তার নাম লাগবে না, এটা নিজেরটা হবে। এরপরে যখন সে 8 তারিখে নতুন করে ওমরার পরে 8 তারিখে নতুন করে হজের এহরাম বাঁধবে তখন সে ওই বদলি হজার থেকে তার নিয়ত করবে হজের সময়। এটা ওইখান থেকে নিয়ত হবে হজের নিয়তের সময়। তো এভাবে নিয়ত করে শেষ হয়ে গেলেন, এবারে লাব্বাই তালবিয়া। এবারে 3 নম্বর কাজ কি? এহরামের কাপড় পরা, 2 রাকাত সালাত আদায় করে নেওয়া, এরপরে তাল নিয়ত করা। এরপরে কি করা? কয়টা কাজ হলো এহরামের সময়? কাজ আপনার যে কয়টা কাজ, এহরাম পরিধান করা, যেটা আমরা এবারে এহরাম বলি, কাপড় পরা, 2 নম্বরে 2 রাকাত নামাজ সালাত পড়া, 3 নম্বরে নিয়াত করা। এই নিয়াত মানে কিন্তু নামাজের মতো নিয়াত না, এই নিয়াতটা হচ্ছে ওই যেভাবে বললাম লাব্বাইকা ওমরাতিন লাব্বাইকা বিহজ্জিন লাব্বাইকা বিউমরাতিন ওয়া হজ্জিন, যে যেটা করবে এরকম লাব্বাইকের সাথে নিয়ত করা, এই নিয়তটা মুখে পড়তে হবে, অন্য কোন নিয়ত মুখে পড়ার কথা নাই, কিন্তু হজের নিয়তটা মুখে পড়ার কথা বলা আছে। তো ওইভাবে নিয়ত করবে, মনে মনে নিয়ত থাকবে, মুখে উচ্চারণ করবেন লাব্বাইকা বিউমরাতিন, আমি উমরা নিয়ত করলাম, লাব্বাইকা বিহজ্জিন, আমি হজের নিয়ত করলাম ইফরাদ হলে, লাব্বাইকা বিহজ্জিন ওয়া উমরাতিন তামাত্তু হজ হলে কেরান হলে, এভাবে আপনি নিয়ত করলেন। নিয়ত করার পরে চার নাম্বার কাজ হচ্ছে তালবিয়া পড়া। চার নাম্বার কাজ কি? এই নিয়তের পরেই তালবিয়া পড়বেন, তালবিয়া, তালবিয়াটা ভালো করে মুখস্থ করবেন, এটা বারবার পড়তে হবে। এটা বইতে দেখা আছে, উচ্চারণ দেওয়া আছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলকা লা শারীকা লাক। এইটা বলে আপনি কি বলছেন এটাও মনে মনে চিন্তা করা। প্রথমে যখন আপনি ইহরাম পড়বেন, আপনাদের কাছে বইটা একটাই জন্য বারবার উল্টাতে হবে, এই বইটার পঞ্চম অধ্যায়ে লেখা আছে হজের শিক্ষা, এটা 120 পৃষ্ঠায় হজের শিক্ষা। এইখানে আমি প্রত্যেকটার উপরে আলোচনা করেছি যে ইহরাম পড়ার সময় আপনি কি নিয়ত করবেন, আপনি ইহরাম পরিধান করার সময় নিয়ত করবেন যে আমি এখন ইহরামের কাপড় পরছি, আমাকে এরকম মৃত্যুবরণ করার পরও সাদা কাপড় পরতে হবে, এহরামের কাপড়ে কোনো পকেট নাই, আমার মৃত্যুর পরে যে কাফনের কাপড় তাতে কোনো পকেট নাই। তার মানে হচ্ছে আমি এখানে যেরকম ভাবে খালি হয়ে যাচ্ছি, ঠিক আমাকে এরকম সম্পূর্ণ খালি হয়ে কবরে যেতে হবে। এজন্য নিজের এহরামের কাপড় পরার সময় আমার আমিত্ব, আমার সম্পদের প্রাচুর্যতা, এই সবগুলোকে ভুলে গিয়ে আমার নিয়াত কথা বা মৃত্যুর জন্য এভাবেই চলে যাব, সেটা এখানে লেখা আছে। একটা বিস্তারিত আলোচনা আছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা আকসিরু যিকরা হাযিমিল লাযযাতি আল মাউত, তোমরা ওই জিনিসটাকে বেশি করে স্মরণ করো যে তোমার জীবনের সমস্ত স্বাদ, সমাদের তোমাদের আকাঙ্ক্ষা, তোমাদের পরিকল্পনা সবগুলো যে মিলান করে দেয় সেটা হচ্ছে মৃত্যু। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একটা কবিতা এখানে দেওয়া আছে, বুখারী হাদিসে আছে এটা, তিনি যখন মদিনায় গেলেন তখন মদিনায় গিয়ে একটু অসুস্থ হয়ে পড়লেন, আলোচনাটা আবার আসবে ওই রমলের সময়। তো কবিতা পড়তে লাগলেন, কুল্লু মরিন মুসাববিহুন ফি আহলিহি ওয়াল মাউতু আদনা মিন শিরাকি নিআলিহি, প্রতিটি মানুষ প্রতিদিন সকালে সে বড় বড় পরিকল্পনা করে, এই করব সে করব, অথচ মৃত্যু তার জুতার ফিতার চেয়েও কাছে। জুতার ফিতা যেরকম আপনার পায়ের সঙ্গে লেগে থাকে, মৃত্যু এরকম ভাবে জুতার ফিতার চেয়েও কাছে লেগে থাকে। এজন্য মৃত্যুটাকে বেশি করে স্মরণ করা। এরপরে যখন আপনি লাব্বাইক পড়লেন, লাব্বাইক পড়ার পরে হজের নিয়ত তালবিয়া পাঠ করলেন, তালবিয়ার মধ্যে কয়েকটা শিক্ষণীয় বিষয় আছে, এখানে দেখেন আপনারা 104 নম্বর পৃষ্ঠায় আছে প্রথম শিক্ষা। এই প্রথম শিক্ষার মধ্যে আছে যে আপনি লাব্বাইক বলে নিশ্চয়ই কারো আহ্বানে সাড়া দিচ্ছেন, মনে মনে থাকবে যে লাব্বাইক মানে আমি হাজির, আমি উপস্থিত, কি বলছি আমি, নিশ্চয়ই কারো আহ্বানে সাড়া দিচ্ছি, সেইটা আহ্বানটা কার, এটা মনে রাখতে হবে যে আল্লাহর আহ্বানে সাড়া দিচ্ছি, যেটা আমরা শুরুতে আলোচনা করেছি, কোরআনে আয়াতে স্পষ্ট আছে, ওয়াজ্জিন ফিন্নাস বিল হজ, আল্লাহর পক্ষ থেকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম হজের জন্য আহ্বান করলেন, আমরা সেই আল্লাহর আহ্বানে সাড়া দিচ্ছি। আর সেই আহ্বানটা কার, যে আল্লাহ তাআলা আমাকে লালন পালন করেছেন, সৃষ্টি করেছেন, সেই আল্লাহর আহ্বানে সাড়া দিচ্ছি, এটা মনে রাখবেন। দ্বিতীয় নাম্বার, লাব্বাইক মানে হচ্ছে লাব্বাইক, কারো আনুগত্যের জন্য নিজেকে পেশ করে দেওয়া, তার মানে এর মধ্যে আমি লিখে দিচ্ছি আন্তরিকতা, মোহাব্বত, ভালোবাসা আছে, অর্থাৎ ভালোবাসার সঙ্গে আন্তরিকতার সঙ্গে কারো হুকুম পালন করার জন্য নিজেকে উপস্থাপন করে দেওয়ার নাম হচ্ছে কি, লাব্বাইক। তাহলে আমি এটা করছি। তিন নম্বর যে বিষয়টা আমরা বিস্তারিত পড়ে নেবেন ইনশাআল্লাহ নিজেরা নিজেরা, তিন নম্বর যে বিষয়টা সেটা দেখেন তৃতীয় শিক্ষা, চলে গেছে 108 নম্বর পৃষ্ঠায়, সেখানে আছে লাব্বাইক শব্দের মধ্যে সব সময় সর্বাবস্থায় কারো হুকুম পালন করার জন্য প্রস্তুত থাকার অঙ্গীকার করা হচ্ছে, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, ব্যাংকে, আদালতে, ব্যবসা বাণিজ্যে, সংসদ ভবনে, বঙ্গভবনে, এক কথায় রান্নাঘর থেকে শুরু করে বঙ্গভবন পর্যন্ত জীবনের সকল ক্ষেত্রে এক রবের হুকুমের আনুগত্য করার জন্য সব সময় সর্বাবস্থায় প্রস্তুত আছি বলে ঘোষণা করা হয়। লাব্বাইক, এই লাব্বাইক মানে কি? এইটা খালি আমি হজের কয়দিন আল্লাহ হুকুম হুকুম মানবো, আর ওখান থেকে এসে তারপরে কি করবে? আমি আপনাদেরকে বলছি না, অনেকে আছে এরকম, কেউ কেউ আছে, সবাই না, হজ করতে যায় ডিগ্রি নেওয়ার জন্য একটা হাজির সাহেব, অথবা ব্যবসা বাণিজ্যে একটা সুবিধা নেওয়ার জন্য হাজির সাহেবের ব্যবসা, আপনাদেরকে বলছি না, অনেক ব্যবসায় থাকতে পারে, রাগ করবেন না। ওই যে একটা কাহিনী আছে, একটা হাজির সাহেব বিড়াল বলতো আর কি, তার হাজির সাহেব হজ করতে গিয়ে বিড়ালটা সাথে করে নিয়ে গেছে, আগে জাহাজে যাইতো, এখন যখন হাজির সাহেব চলে আসলো, ইঁদুরেরা দেখলো যে মাশা আল্লাহ বিড়াল হজ করে আসছে, এখন তখন চিন্তা নাই, তো চলো আমরা হাজির সাহেবের সাথে মুসাফা করে আসি। তো বড় বড় ইঁদুররা চিন্তা করলো, বলা যায় না বিড়ালের ইঁদুর খাওয়ার অভ্যাস কিন্তু চলে যায় নাকি সহজে, তো দেখি পরীক্ষা করে ছোটগুলো আগে যাক। এখন ওই যে বিড়াল, সেও তো হজ করে আসছে, চিন্তা করলো প্রথমে যদি হামলা করি কেমন দেখা যায়, ওদের একটা আত্মবিশ্বাস আছে। তাছাড়া সামনে যেগুলো ছোটগুলো, বড়গুলো তো পিছনে, তো যখন ছোট ছোট ইঁদুরগুলো আসলো মুসাফা করে ছেড়ে দিচ্ছে, বড় ইঁদুররা মনে করলো মাশাআল্লাহ আজি সাহেব ভালো হয়ে গেছে, এরা এবারে সামনে অগ্রসর হলো মুসাফা করতে গেল, আর দেরি নেই, খপ করে ধরল একটাকে। এখন বিড়াল ইঁদুর বুঝতে পারলো যে না, আসলে তার চরিত্র বদলায় নাই, বাঁচা যায় কি করে? একটা বুদ্ধি আটকিল যে হাজির সাহেব আপনার পেটে গেলে আমার জীবন ধন্য, একটু দোয়া পড়ে খান। ওর উদ্দেশ্য হল দোয়া পড়তে গেলে মুখ খুলবে, এই ফাঁকে পালাবো। হাজির সাহেব মাশাআল্লাহ এমন দোয়াই পড়লো মুখ খোলার দরকার হয় নাই, অদ্দোহা ওয়াল্লাইলি ইযা সাজা, এরকম দোয়া পড়ে চাপ দিয়ে শেষ করে ফেললো। উদ্দেশ্য হচ্ছে এই, কেউ কেউ সবাই না, হজ করে এসে আরো প্রতারণা বাড়াইয়ে দেয়। দেখবেন যে আমাদের দেশে কিছু কিছু এলাকা আছে যেখানে হাজির সাহেব নামটা একেবারে সবার সাথেই আছে, যত রকম অন্যায় আছে কোনোটা বাদ নাই, কিন্তু নামের সাথে কি আছে, হাজি অমুক তমুক। এটা আল্লাহর একটা ইবাদতকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করা হয়, উপহাস করা হয়। এটা আমাদের তওবা করবো আমরা, যে আমরা নামের সঙ্গে হাজির সাহেব লেখার জন্য আমরা খবরদার যাচ্ছি না। এই জন্য লাভবাহিকের মধ্যে এই জিনিসটা খুব খেয়াল রাখতে হবে যে আমি লাভবাহিক বলছি আমি জীবনের সকল ক্ষেত্রে এক আল্লাহর হুকুম মানবো, কার হুকুম মানবো, এটা খেয়াল রাখবো। আমার জীবনে এখন থেকে আল্লাহর হুকুমের বিরুদ্ধে আমি কোনো কাজ করবো না, লাভবাহিক। চতুর্থ নম্বর শিক্ষার মধ্যে দেখেন, লাভবাহিক শব্দের মধ্যে খুশু খুজু, অর্থাৎ বিনয় ও নম্রতা, নম্রভাবে মনিবের হুকুমের আনুগত্য করার স্বীকৃতি রয়েছে। এজন্য এটা আমার খেয়াল, আমার যত অহংকার, আমার বরত্ব, আমি কিন্তু সব তওবা করছি, আমার লেবাসের গৌরব ছেড়েছি এহরামের কাপড় পরে, আমার ভাষার গৌরব ছাড়লাম লাভবাহিক বলে, আমার এরকম ভাবে আরাম আয়েশের বাড়ি গাড়ি এগুলো আমি ত্যাগ করেছি লাভবাহিক বলে যখন আমি রওনা হলাম। কাজে আমার বাড়ি, আমার গাড়ি, আমার আরাম আয়েশ, এসি রুম, অবশ্য এখন সৌদি আরবে এসি রুমই থাকি সবাই, সেটা ভিন্ন বিষয়, কিন্তু তারপরেও তো আরাফাতের ময়দানে তো আর এসি নেই, মিনে অবশ্য এসির ব্যবস্থা আছে, মুজদালিফার মাঠে তো আর এসি নেই। এটা আল্লাহ তাআলার জন্য আমরা যাচ্ছি, আল্লাহর হুকুমের কাছে নিজেকে পেশ করে দিচ্ছি। এরপরে পঞ্চম শিক্ষা দেখেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইকের মধ্যে লাব্বাইক শব্দটির মূল উৎস হচ্ছে আল লুব্বু, যার অর্থ হল খালিস বা পিওর। এটা একশো দশ নম্বর পৃষ্ঠায় দেখেন, পঞ্চম শিক্ষা, তার মানে হচ্ছে যে আপনি লাব্বাইক বলে একমাত্র খালিস ভাবে আল্লাহর কাছেই নিজেকে পেশ করছেন, আপনার এর মধ্যে আর কোনো উদ্দেশ্য নাই। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, তাদেরকে শুধুমাত্র একটাই আদেশ করা হয়েছে, তারা খালেস ভাবে আল্লাহর ইবাদত করবে। এই জন্য ইবাদত কবুল হওয়ার জন্য দুইটা শর্ত, কয়টা শর্ত? একটা শর্ত ইখলাস, সম্পূর্ণ পিওর ভাবে খালেস নিয়ত হবে কার জন্য, আল্লাহর হুকুম পালন করা, আল্লাহকে সন্তুষ্ট করা, এটাই বড় কাজ, এটা সব ইবাদতের শর্ত। আর দুই নম্বর হচ্ছে ইত্তেবায়ে সুন্নাহ। অনেকে আছে যে অমুকে একশো বার হজ করেছে তার সাথে হজ করতে যাচ্ছি, বিশ বার পঁচিশ বার হজ করেছে তার সাথে যাচ্ছি, আরে ভাই যদি সহি আলেম না হয় তো বারবার যদি যায়, যদি বারবার ভুলের এসে বারবার সে ভুলটাকেই সে দৃঢ় মজবুত করেছে, শক্ত করেছে। একটা লোক জানে না, কাজ জানে না, তো সে বারবার করলেই বা কি, একশো বার করলেই বা কি। এই জন্য হজ করতে যাওয়ার আগে এটাও একটা খুব জরুরি, যারা ভালো আলেম, কোরআন হাদিসের এলেমও আছে আবার হজের অভিজ্ঞতাও আছে, ভালো আলেম হজ করে নাই, তো সেও আপনাকে ভুল করতে পারে, কারণ সে তো আর জানে না যে হাজরে আসাদ কোনটা, তব কোন জায়গাতে শুরু করব সে জানে না, সে জানে কিতাবে হাজরে আসাদ একটা আছে, ওইখান থেকে তব শুরু করতে হয়, সেইটা যে এই জায়গাটা তা তো আর সে জানে না। এজন্য ভালো আলেমের সাথে যাওয়া, যারা হজ সম্পর্কে জানে অভিজ্ঞতা আছে, দুইটাই দেখতে হবে। তো যেটা বলছিলাম ইত্তেবায়ে সুন্নাহ, যে কোনো কাজ আল্লাহর রাসুলের সুন্নাহ ব্যতীত করলে সেটা গ্রহণযোগ্য হবে না। আপনি নামাজটাও যদি আল্লাহর রাসুলের সুন্নাহ ছাড়া পড়েন নামাজ হবে? আপনি জোহর করলেন চার রাকাত ফরজ, আসর বললেন চার রাকাত ফরজ, এশাও চার রাকাত, মাঝখানে মাগরিবের নামাজটা তিন রাকাত পড়ে লাভ কি? চার রাকাতই পড়ি, এক রাকাত বাড়াইয়ে পড়লে একটা রুকু বাড়বে, দুইটা সেজদা বাড়বে, অসুবিধা কি? অনেকে আছে না, এবাদত ইসলামে নাই, বেদাত করে, তারপরে কাজে অসুবিধা কি? আরে ভাই অসুবিধা কি? তুমি মন গড়া এবাদত করলে চলবে? এবাদত করতে হবে শরীয়তের মধ্যে, নতুন কোন এবাদত তৈরি করার সুযোগ নাই। যে এবাদত আল্লাহ রাসূল করেছেন, সমর্থন করেছেন, ওটা আমাদের করতে হবে। আমাদের সমাজে দেখবেন মানুষ মরলে পরে তিন দিনা মিলাদ, চল্লিশা মিলাদ, মৃত্যুবার্ষিকী, আরে এখন তো ম্যারেজ ডেও করে, বুড়ো হয়ে গেছে, দাড়ি পেকে গেছে, ছেলে মেয়ে বিয়ে করে ফেলেছে, এখন বুড়ো আর বুড়ি কি করে ম্যারেজ ডে পালন করে, লজ্জাও লাগে না। তো যাই হোক, এগুলো কোরআন হাদিসে নাই, রাসুলের সুন্নার মধ্যে। আল্লাহ নবীর ছেলে মেয়ে এগুলো মারা গেল, একমাত্র ফাতেমা ছাড়া অন্য সব সন্তানরা রাসুলের জীবদ্দশায় মারা গেছে। আপনারা এদের কবরগুলো দেখবেন মক্কা মদিনায় ইনশাআল্লাহ। তো এরা তো মারা গেলে পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেন নাই? তিন দিন আমিলাদ পড়ান নাই, হুজুরদের জেগে কোরআন খতম করার নাই, চল্লিশাও করার নাই, মৃত্যুবার্ষিকীও করার নাই। আপনি নিজে কোরআন পড়েন, দোয়া করেন। এখন একদল মানুষের অসুবিধা কি? হুজুর ডেকে কোরআন শরীফ পড়লে অসুবিধা কি? আরে ভাই অসুবিধা কি? যেটা আল্লাহ রাসূল করেন নাই, আপনি কেন সে ইবাদত তৈরি করতে যাচ্ছেন? কেন একটা মন গড়া ইবাদত তৈরি করতে যাচ্ছেন? এটা তার অসুবিধাও আছে, নিজেরা কোরআন পড়ে না, নিজেরা দোয়া করে না, চিন্তা করে মানুষ মরলে এই তো হুজুরদেরকে ডেকে কোরআন পড়াই দেব। এগুলো আপনারা মারিফুল কোরআন, তাফসিরে মারিফুল কোরআন খুলে দেখবেন, ওইটার 41 নম্বর সূরা বাকারার 41 নম্বর আয়াতের তাফসিরে লেখা আছে পরিষ্কার, যে মৃত্যু ব্যক্তির ইসালে সওয়াবের উদ্দেশ্যে পারিশ্রমিকের বিনিময়ে খতমে কোরআন, দোয়া ওজিফা সম্পূর্ণ হারাম। আমার এখানে কিন্তু একটা দারুল ইফতা আছে, কিন্তু মুফতি কোসা, এখানে মুফতি কোস তো বুঝেন, আমার দেশের মাদ্রাসার সিলেবাস শেষ করার পরে আলেম হয়ে যায়, মাওলানা হয়ে যায়। এই মাওলানা হয়ে যাওয়ার পরে যারা ভালো ছাত্র এদেরকে মুফতি কোর্স করানো হয়। আপনারা এখন যেখানে বসে আছেন এটা এই ক্লাসের জায়গা, এখানে ছাত্র আছে যারা দেখ বড় বড় দেখতে, ওরা এসে ইস্তা ছাত্র। তো এই যে মুফতি কোর্সে কিতাবগুলো পড়ানো হয়, একটা কিতাব আছে সরহ ওকুদ রাসুল মুফতি, এটা আমি গত পরশুদিনও পড়াইছি, পরিষ্কার এগুলো বিস্তারিত লেখা আছে, যেগুলো বেদাত। আপনি কেউ মারা গেল নিজে দোয়া করেন, আল্লাহর শিখানো দোয়া আছে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, সে দোয়াটা করবেন, নিজে নামাজ পড়ে দোয়া করেন, এই দোয়া করবে না ওই যে যেটা আছে খাওয়াই দিল, অসুবিধা কি? গরিব খাওয়াই, গরিব এমনি খাওয়াও তুমি, অসুবিধা কি? এমনি তো খাওয়াও না, গোপনে খাওয়াই দাও, তা করো না, এটা একটা রসম রেওয়াজ, তুমি যাই করো, এগুলো বেদাত, এগুলো আপনারা তওবা করবেন। লাব্বাইকের মধ্যে এটা আছে ইত্তেবায়ে সুন্নাহ এবং ইখলাসের সাথে আমল করা, এটা ছিল পঞ্চম শিক্ষা। ষষ্ঠ নম্বর শিক্ষা লাব্বাইকা, কা শব্দ লাব্বাইকা, এই কা শব্দটা হচ্ছে সরাসরি কাউকে সম্বোধন করার জন্য, লাব্বাইকা মানে আমি তোমার কাছে হাজির। তাহলে এতে বোঝা যায় আল্লাহ তাআলা কি সরাসরি শুনেন। আমাদের দেখবেন খেয়াল অনেকে আছে দেশে, বিভিন্ন হজ গ্রুপ নিয়ে যায়, চিটাগাঙ্গের থেকে অনেক গ্রুপ যায়, অনেকে সুযোগ সুবিধা ভালো পাওয়ার জন্য ওদের সাথে যায়, মেয়র কাফেলা আছে, বড় বড় কাফেলা আছে, এগুলোর সঙ্গে একদল আলেম থাকে, এই আলেমগুলো মক্কাতে গিয়েও বেদাত করে, তাবুর মধ্যে শোনা যায় তুমপে লাখ ও সালাম ইয়া নবী সালাম আলাইকা, মিলাদ চলতেছে, আল্লাহ নবীর সাহাবীরাই মিলাদ করেছেন, কোন হাদিসে আছে? তো যাই হোক, এখন যাই কি জন্য? এরা ভালো ভালো বাড়িতে থাকে, সুযোগ সুবিধা ভালো পায়, খাওনটা ভালো দেয়। আরে ভাই তুমি খাওন ভালো পাইলা, সুযোগ সুবিধা ভালো পাইলা, হজটা তো নষ্ট করলা। এই জন্য মনে রাখতে হবে যে এখানে ওরা শিখায় যে একেবারে আল্লাহকে পাইতে হইলে পীরের দিলের কলবের দিকে কলব মিলাইতে হইল, এবং তারা শিখায় জিকির করার সময় আরাফাতে মোজদালেফায় কেমনে জিকির করবেন, এমনিও তাদের তরিকা জিকির আছে এগুলো, আমি আমার কলবের দিকে মোতাবজ্জু আছি, আমার কলব আমার পীর সাহেব কেবলার কলবের দিকে মোতাবজ্জু আছে। মক্কার মতো জায়গায় গিয়ে যেখানে সরাসরি আল্লাহর রহমত, সেখানে গিয়ে ও কলবটা ঘুরেছে কোথায়? পীরের দিকে। এরপরে ওই পীরের পীর, তার পীরের পীর, দাদা পীর, নানা পীর, একেবারে সেলসালে হাজার হাজার পীর, এদের মাধ্যমে তারপর আল্লাহর দিকে মোতাবজ্জ হচ্ছে। আচ্ছা আপনি লাব্বাইকার মধ্যে কি বলছেন? লাব্বাইকা মানে কি? তোমাকে লাব্বাইকা মানে তোমার কাছে আমি হাজির, সম্বোধন করা হচ্ছে। তার মানে এখানে কোনো ভায়া নাই, কোনো মাধ্যম নাই। কোরআনে স্পষ্ট আছে আল্লাহ তাআলা আপনাকে আহ্বান করছেন। আল্লাহু আকবার। আল্লাহ তা এখানে আয়াতগুলো দিয়ে দিয়েছি, এই আয়াতের শেষ দিকে দেখেন যে আল্লাহ তাআলা আপনাকে সরাসরি আহ্বান করছে। আপনারা কোরআনে পড়েছেন, নামাজে আমরা বলি ইয়াকা নাআবুদু, আমরা কেবলমাত্র তোমারই গোলামি করি, ইয়াকা। এখানে কোনো ভায়া মাধ্যম আছে? তাহলে নামাজের মধ্যে কোনো ভায়া নাই, কোনো মাধ্যম নাই, লাব্বাইকা ইয়াকা। কেন? তার মানে হচ্ছে আল্লাহর পা, আপনি যখন লাব্বাইক বলছেন, আল্লাহ তারা জিজ্ঞেস করছেন, এই বেটা তোর মনের মধ্যে কোনো খাজা বাবা আছে কিনা, কোনো গাজা বাবা আছে কিনা, কোনো ল্যাংটা বাবা আছে কিনা, কোনো মাজারওয়ালা আছে কিনা। আপনি বলছেন যে না না, লাব্বাইকা লা শারীকা লাকা লাব্বাইক। আসতেছি আলোচনা একটু পরে। কাজে কার মধ্যে বিষয়টা আছে, সম্বোধন করা হচ্ছে। আপনি নামাজের মধ্যে আমরা একটা দোয়া পড়ি, আমরা তো আসলে ওই যায় না আমাদের দোয়া বলে আগে পড়ি, এটা না আসলে সহি হলো, আমরা যে সোবাহানাকা পড়ি, এই সোবাহানাকার জায়গায় আরো অনেক দোয়া আসা দিছে। আমাদের দেশে মানুষ যদি আরবি অত বেশি জানে না, সেই জন্য একটা মুখস্থ করে দেওয়া হয়, সোবাহানাকা আল্লাহুম্মা বিহামদিকা, এটা পড়ানো হয়। কিন্তু এখানে যারা ভালো হাদিস জানে, কোরআন সুন্নার এলেম রাখে, আরবি জানে, তারা আপনারা জানে হাদিসে আরো অনেক দোয়া আছে। একটা দোয়া এখানে লেখা আছে, দেখেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়ামা আনা মিনাল মুশরিকিন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়ামাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আফযালুল মুসলিমিন। এই দোয়াটাও কিন্তু সানা, ওই তাকবীরে তাহরিমার পরে নামাজে আমরা সুবহানাকা পড়ি, সেই জায়গায় পড়ার একটা দোয়া। এখানে শুরুটা খালি বলছি আমি, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া, আমি আমার চেহারা মোতাওয়াজ্জু করলাম কার দিকে? লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা, সেই মহান জাতের দিকে যিনি আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন, তার দিকে মোতাওয়াজ্জু হচ্ছি। হানিফান, সম্পূর্ণ একনিষ্ঠ ভাবে সব বাতিলগুলো বর্জন করে একমাত্র আল্লাহর দিকে মোতাওয়াজ্জু হচ্ছি। ওয়ামা আনা মিনাল মুশরিকিন, আমি কোন মুশরিকদের অন্তর্ভুক্ত নই। কি সুন্দরভাবে বলে দিচ্ছে, এটা কেন বলল? কেন অনেক লোক কোরআন শরীফ সূরা ইউসুফের 106 নম্বর আয়াতে বলা আছে, ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়াহুম মুশরিকুন, বেশিরভাগ লোক ঈমান আনা সত্ত্বেও মুশরিক। কি বলা আছে? সূরা ইউসুফের 6 নম্বর আয়াত, 106 নম্বর আয়াত, ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়াহুম মুশরিকুন, বেশিরভাগ লোক ঈমান আনা সত্ত্বেও মুশরিক। এই মুশরিক কারা? এই মুশরিক তারাই যারা আল্লাহর কাছে লাব্বাইক বলে, আবার অন্তরের মধ্যে খাজা বাবা আছে, পীর বাবা আছে, নামাজ পড়ার সময় আল্লাহর ঘরের দিকে ফিরে নামাজ পড়বে, এরপরে দেখবেন ঘুরে গেছে পীর কেবলার বাবা বাড়ির দিকে। এগুলো শিরিক, এগুলো বর্জন করা। এরপরে এখানে লেখা আছে, আপনি যে আল্লাহকে ডাকছেন, সে আল্লাহ বলছেন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আপনি লাব্বাইক বলে ডাকছেন, আল্লাহ শুনেন না? আল্লাহ বলছেন, এটা সূরা কাফের 16 নম্বর আয়াত, আল্লাহ বলছেন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি বান্দার গর্দানের শাহরগের চেয়েও কাছে, তুমি লাব্বাইক বলে ডাকছ, আমি সঙ্গে সঙ্গে তোমার ডাকে সাড়া দিচ্ছি, তোমার মধ্যে আমার মধ্যে কোনো ভয় নাই, কোনো মাধ্যম নাই। আপনি মনে মনে ভয় পাচ্ছেন, ছেলে বেয়াদবি করেছে, পালিয়ে গেছে, বাবার কাছে আসতে ভয় পাচ্ছে, বাবা বলে না অসুবিধা নেই, আমি তোমার বাবা আসছি, কোনো ভয় নাই। আল্লাহ তাআলা সেটা বলছেন, কোরআনের আরেকটা আয়াত আছে, আল্লাহ তাআলা বলছেন অকাল রব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, তোমাদের রবের ঘোষণা হচ্ছে এই, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাক দাও, আমি তোমার ডাকে সাড়া দিব। উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দিব, আমি তোমার রব, বাপ যেরকম আমি তোমার বাপ, আমি তোমাকে বড় করেছি, কোলে নিয়েছি, আদর যত্ন করব, তোমাকে চুমো খাবো, তোমাকে কোলে নিব, ঠিক এরকম আল্লাহ বলছেন অকাল রব্বুকুম, তোমাদের রব বলছেন উদউনি আস্তাজিব লাকুম, সেই রবের কাছে যাচ্ছিলাম। কাজে এখানে ভায়া মাধ্যম সব ত্যাগ করা। আপনি পাপি, দেখেন কোরআন আয়াতগুলো আমি সব দিয়ে দিয়েছি, এখানে যাতে করে আপনাকে কেউ বিভ্রান্ত করতে না পারে। সূরা জুমারের 53 নম্বর আয়াত দেখেন, এখানে লেখা আছে, কুলিয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিকুম আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, এখানে আমি একটা বইয়ের রেফারেন্স দিয়েছি, যে একজন লেখছে, বান্দা অসংখ্য গুনাহ করার ফলে আল্লাহ পাক তাহাকে কবুল করিতে চান না, পীর সাহেব আল্লাহ পাকের দরবারে অনুনয় বিনয় করিয়া ওই বান্দার জন্য দোয়া করিবেন, যাহাতে তিনি কবুল করিয়া নেন, ওই দোয়ার বরকতে আল্লাহ পাক তাহাকে কবুল করিয়া নেন। এটা এক পীরের বই থেকে লেখছি, রেফারেন্স দেওয়া আছে, নিজেকে নেন। এই যে লেখলো, সে অসংখ্য গুনাহ করলে আল্লাহ মাফ করতে চান না, অথচ আল্লাহ তাআলা কি বলছেন কোরআনের আয়াত দেখেন আপনি, সূরায়ে জুমার 53 নম্বর আল্লাহ কি বলছেন, কুলিয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম, হে নবী আপনি আমার ওই সমস্ত বান্দাদেরকে জানিয়ে দিন যারা নিজের উপর ইসরাফ করেছে, জুলুম করেছে, অত্যাচার করেছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা তোমরা আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না, ইন্নাল্লাহা ইয়াগফিরুজ যুনুবা জামিআ, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিবে। আল্লাহ বললেন সব ক্ষমা করে দিবেন, নৈরাশ হইও না। আর আমি বললাম যে না না, আপনারা দোয়া করলে হবে না, আমার মাধ্যমে দোয়া করতে হবে। আপনি কি আল্লাহটা শুনবেন না আমারটা শুনবেন? এই জন্য খেয়াল রাখতে হবে এই বিষয়গুলো। আল্লাহ তাআলা আরেকটা আয়াত দেন, পরে আয়াতটা দেখেন, আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহর রাসূলকে বলছেন বান্দাদের ভয় না পায়, নাব্বে ইবাদি আপনি আমার বান্দাদেরকে জানিয়ে দিন, আন্নি আনাল গাফুরুর রহিম, আমি বড় ক্ষমাশীল বড় দয়ালু। এত অভয় দিচ্ছেন কি জন্য? আপনি যে আল্লাহর কাছে যাচ্ছেন সে আল্লাহ তাআলা রাগান্বিত না, আপনি যে আল্লাহর মেহমান হচ্ছেন সে আল্লাহ আপনাকে ধিক্কার দিবেন না, সে আল্লাহ আপনাকে খোঁটা দিবেন না, সে আল্লাহ আপনার সব জানেন, তিনি আমাকে আপনাকে ক্ষমা করবেন, এই অভয় দিচ্ছেন আল্লাহ তাআলা। এইভাবে আপনি লাব্বাইক বলছেন, এরপরে বলছেন লা শারীকা লাকা লাব্বাইক। এই লা শারীকা মানে হচ্ছে লাব্বাইক আপনি বলছেন, আল্লাহ কেন তোর লাব্বাইক শুনবো না, আগে বল তোর মধ্যে কোনো শরীক আছে কিনা। আজকে মানুষ কি করে, ওই যে আল্লাহকেও ডাকে শিরিকও করে, সেজন্য আর একটা অংশ লাব্বাইকা লা শারীকা লাকা লাব্বাইক এখানে লিখে দিয়েছে, এখানে যে এই লা শারীকার মূল ভিত্তি হচ্ছে আল্লাহর সাথে কোনো অংশীদার নাই, কোনো শরিক নাই, এক আল্লাহর ইবাদত করব, আল্লাহর ইবাদতের ক্ষেত্রে কাউকে অংশীদার বানানো যাবে না, এটাই তাওহীদের নাম। কি আল্লাহ তাআলা যত নবী রাসূলদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন সব নবী রাসূলদের একটাই দাওয়াত ছিল লা ইলাহা। এটা দেখেন একটা আয়াত আছে এখানে সূরা আল আম্বিয়া 21 নম্বর সূরার 25 নম্বর আয়াত, আল্লাহ বলছেন আমা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফাআবুদুন, আমি আপনার আগে যত নবী এবং রাসূল প্রেরণ করেছি সকলের প্রতি এই ওহি পাঠিয়েছি যে আন্নাহু লা ইলাহা ইল্লা আনা, আমি আল্লাহ ব্যতীত আর কোন ইলাহ নেই, কোন মাবুদ নেই, এ কথা বলবে, এটাই স্বীকৃতি দেবে, এটার জন্য আমি সব নবী রাসূলদেরকে পাঠিয়েছি, সব নবী রাসূলদের এটাই দাওয়াত ছিল। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যে খানা কাবা আপনারা যাচ্ছেন, আল্লাহ তাআলা কাবা নির্মাণ করার পরে ইব্রাহিম আলাইহিস সালামকে অর্ডার দিয়েছেন, খবরদার কোন শিরিক যেন এখানে না থাকে। দেখেন নিচের আয়াতটা সূরা হজের 26 নম্বর আয়াত, ওয়াইজ বাওয়ান আলি ইব্রাহিম মাকানাল বাইত, আমি যখন ইব্রাহিমকে আমার বাইতুল্লাহর স্থান নির্ধারণ করে দিলাম তখন আমি ইব্রাহিমকে নির্দেশ দিলাম আল্লাহ তুশরিক বি শাইআ, আমার সঙ্গে কোনো কিছুকে শরীক করো না, ওয়াতাহহির বাইতি লিত্তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ারুক্কাই সুজুদ, এবং তুমি আমার ঘরকে তওয়াফকারীদের জন্য, ইবাদতকারীদের জন্য, রুকু সিজদাকারীদের জন্য তুমি পবিত্র রাখো, শিরকের গুনাহ যেন ওখানে না থাকে। এরকম ভাবে কোরআন শরীফের সূরা তওবার 28 নম্বর আয়াত আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইন্নামাল মুশরিকুনা নাজাসুন ফালা ইয়াকরুবুল মাসজিদাল হারাম, হে ঈমানদারগণ জেনে রাখো নিশ্চয় মুশরিকরা নাপাক, মুশরিকরা কি যারা আল্লাহর সঙ্গে শিরিক করে নাপাক, ফালা ইয়াকরুবুল মাসজিদাল হারাম, খবরদার ওরা যেন মাসজিদুল হারামের ধারে কাছেও না আসে। আমাকে চিন্তা করতে হবে যে আমার মধ্যে কোন শিরিক আছে কিনা, আমি এই সমস্ত বিশ্বাস করি কিনা, বিষয়গুলো অনেক শরীয়তে আছে। কোরআনে আরেকটা আয়াত দেখেন নিচের আয়াতটা, আল্লাহ তাআলা শর্ত দিয়েছেন, এটা সূরা তওবার 28 নম্বর আয়াত, আল্লাহ বলছেন সূরা তওবার না সূরা আনআমের 82 নম্বর আয়াত, আল্লাহ বলছেন আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন, যারা ঈমান এনেছে এবং তাদের ঈমানকে জুলুমের সঙ্গে মিশ্রণ ঘটায় নাই, জুলুম মানে এখানে শিরিক, এখানে জুলুম মানে অন্য জুলুম অত্যাচার না, যারা শিরিকের সঙ্গে মিলায় নাই ওলাইকা লাহুমুল আমনু, তাদের জন্যই রয়েছে আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তা, অহুম মুহতাদুন, তারাই হেদায়েত প্রাপ্ত। এজন্য এই জিনিসটা আমরা খেয়াল রাখব। এরপরে আপনি বলছেন ইন্নাল হামদা ওয়ান নিয়ামাতা লাকা ওয়াল মুলক, ইন্নাল হামদা, এখানে হামদ করা হচ্ছে আল্লাহর হামদ, আলহামদু, যেমন নামাজের শুরুতে আলহামদুলিল্লাহি, আপনি লাব্বাইকের শুরুতে হজের শুরু বলছেন আলহামদু, সমস্ত প্রশংসা কার জন্য? হাদিসে বলা আছে আলহামদু রাসুল শুকুর, সমস্ত শুকুর এবং কৃতজ্ঞতার মূল হচ্ছে আলহামদু। যে ব্যক্তি আলহামদু বলল না সে আল্লাহর কৃতজ্ঞতাই আদায় করল না, এই জন্য ইন্নাল হামদা বলে সে আমদ করছি আমরা। এরপরে বলা হচ্ছে নেয়ামতা, সমস্ত নেয়ামত আল্লাহর, সমস্ত নেয়ামত কার? এই যে আপনি হজে যাচ্ছেন, আপনার হাত আছে, পা আছে, চোখ আছে, নাক আছে, কান আছে, আল্লাহ অর্থ সম্পদ দিয়েছেন, এই সবগুলো কার? সে আল্লাহ শুকরিয়া আদায় করবেন না? এই জন্য বলছেন ইন্নাল হামদা ওয়ান নেয়ামতা, আল্লাহর নেয়ামত কত? কোরআনের সূরা নাহালের 18 নম্বর আয়াত নিচে দেওয়া আছে, দেখবেন লেখা আছে ওয়াইন তাউদ্দু নিয়ামাতাল্লাহি লা তুহসুহা, তোমরা যদি আল্লাহর নিয়ামতকে গণনা করো তোমরা আল্লাহর নিয়ামতকে গণনা করে শেষ করতে পারবে না। এটা শুকরিয়া আদায় করার জন্য বলছি ইন্নাল হামদা ওয়ান নিয়ামাতা লাকা ওয়াল মুলক। এরপরে বলছি সমস্ত ক্ষমতা কার? মুলক মানে কি? ক্ষমতা। এই কথা স্বীকৃতি দিয়ে আপনারা বিস্তারিত পড়ে নেবেন, এগুলো বিস্তারিত লেখা আছে এখানে প্রথম শিক্ষা, আর এর উপরে অনেক আলোচনা আছে। এই শিক্ষার চ্যাপ্টারটা খুবই জরুরি, কারণ হজ করে আসে মানুষ জানে না যে কি হজ করলো আর কি বলল, এই জন্য এটা আপনারা খুব ভালো করে পড়বেন। এরপরে আমরা আগের জায়গায় আবার ফিরে যাই, আপনি লাব্বাইক বলে তালবিয়া করলেন, তালবিয়া করার পরে এরপরে আপনি এখন সামনে চললেন, আপনি জেদ্দা গিয়ে নামলেন, জেদ্দা গিয়ে নেমে আপনি নামার সময় সুবহানাল্লাহ পড়বেন, উপরে উঠতে আল্লাহু আকবার, নিচে নামতে নামার পরে যে দোয়াটা দেখেন লেখা আছে এখানে, আল্লাহুম্মা রাব্বাস সামাওয়াতি সাবিয়া ওয়া মা আজলালনা ওয়া রাব্বাল আরাদিন, 71 পৃষ্ঠায়, 71 নম্বর পৃষ্ঠা দেখেন, আল্লাহুম্মা রাব্বাস সামাওয়াতি সাবিয়া ওয়া মা আজলালনা ওয়া রাব্বাল আরাদিন সাবিয়া ওয়া মা আকলালনা ওয়া রাব্বাস শায়াতিন ওয়া মা আজলালনা ওয়া রাব্বার রিয়াহি ওয়া মা যারাইনা আসআলুকা খায়রা হাযিহিল খায়রা হাযিহিল কারিয়াতি ওয়া খায়রা আহলিহা ওয়ানাউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি আহলিহা ওয়া শাররি মা ফীহা। এটা খালি জেদ্দায় নেমে না, মক্কাতে গিয়েও এবং নতুন যে কোনো জায়গায়, আপনারা যে দেশে বসে যে ভ্রমণ করেন, নতুন যদি কোনো জায়গায় যান এই দোয়াটা পড়বেন সেখানে, এটা আল্লাহ রাসূল করতেন যদি নতুন কোনো জায়গায় যেতেন। দোয়াটার অর্থ দেখেন কি সুন্দর, হে আল্লাহ আপনি সাত আসমানের এবং তার নিচে যা আছে তার রব, সাত জমিন এবং সেগুলো যা ধারণ করে আছে তার রব, সমস্ত শয়তানগুলো এবং তারা যাদের পথভ্রষ্ট করেছে তাদের রব, আপনি শয়তানের মালিক আপনি, শয়তান যাদের পথভ্রষ্ট করেছে তাদের মালিকও আপনি, তার মানে হচ্ছে আপনি যদি হেফাজত করেন আমাদের কোনো শয়তান ক্ষতি করতে পারবে না, বাতাসের এবং বাতাস যা উড়িয়ে নিয়ে যায় তার রব আপনি, বাতাসেরও মালিক আপনি, বাতাস যা উড়ায় তার মালিকও আপনি, আমি আপনার নিকট এই গ্রাম এবং এই অধিবাসীদের কল্যাণ সমূহ চাইছি, এখানের মধ্যে যে কল্যাণগুলো আছে এগুলো আমি চাই, আর এই গ্রাম এবং এর অধিবাসীদের অকল্যাণ থেকে আশ্রয় কামনা করছি। এই দোয়াটা আপনি যে কোনো গ্রামে যান, যে কোনো জনপদে যান, জেদ্দায় গেলেন ওখানে গিয়ে দোয়াটা পড়বেন। এরপরে আপনি জেদ্দার থেকে নামার পরে এয়ারপোর্টে কিছু ঝামেলা আছে, অনেক হাজি কাজে আপনাকে ওখানে ইমিগ্রেশনে সময় লাগবে, আপনার পাসপোর্টে সিল মারবে, তারপরে সামনে বাড়বেন, সামনে বেগ গেলে পরে ওই যে বেল্টে মাল দেওয়া ছিল জেদ্দা থেকে এয়ারপোর্ট থেকে যেটা দিলেন ওটা ওখানে পাবেন, মালগুলো আপনি নিজেরটা নিজে নেবেন, এই জন্য মালের ব্যাগে আপনার নাম লিখে নেবেন, খুব ভালো করে খেয়াল রাখবেন, লাগেজ ব্যাগ যেটা আছে এতে আপনার নিজের নাম লিখে নেবেন, পাসপোর্ট নাম্বার, মোবাইল নাম্বার এগুলো লিখে নেবেন, তাহলে সুবিধা হলো, হারাই গেল পাওয়ার আশা করা যায়, তো এগুলো লিখে রাখবেন। এরপর বিশেষ কোনো চিহ্ন দিবেন যাতে করে লাল ফিতা লাগাই দিতে পারেন, অনেক ব্যাগের মধ্যে আপনি তালাশ করে পাচ্ছেন না, একটা লাল ফিতা লাগাই দিলেন, তাহলে ব্যাগটা আপনি নিলেন, নেওয়ার পরে আপনি বের হচ্ছেন, এয়ারপোর্ট থেকে বের হলে সামনে গেলে আপনার কিছু লোক দেখবেন যে টেবিল দিয়ে বসে আছে, ওরা আপনার পাসপোর্ট চাইবে, আপনি পাসপোর্ট দিবেন, না দিলে সমস্যা আপনার, পাসপোর্টের কারণে আমি যে এই মোয়াল্লিম ফি আমরা দিয়েছি ওই মোয়াল্লিম ফি ওর মধ্যে বাসের টিকিট আছে, বাস ভাড়া আছে, ওই বাস ভাড়ার টিকিট লাগাই দিবে পাসপোর্টের সাথে, এখন যদি আপনি ওখানে পাসপোর্ট না দেন তাহলে কি করবে, ওরা লাগাইবে না, না লাগালে আপনি বাস করতে পারবেন না। ওই টিকিট দেখে স্টিকার লাগাবে, স্টিকার। আপনি এখন জেদ্দার থেকে মক্কা যাবেন, একটা স্টিকার ছিঁড়ে রেখে দিবে ওরা। আবার মক্কার থেকে মদিনা যাবেন, আর একটা স্টিকার ছিঁড়বে, টাকা লেখা আছে মানে কয় টাকার টিকিট ওটা। এরকম ভাবে মদিনার থেকে আপনি জেদ্দা আসবেন, আর একটা টিকিট ছিঁড়ে রাখবে। আর যদি কোনো আপনি কোন টিকিট ছিঁড়ে নাই জেদ্দা আসার সময়, ওটা জমা দিবেন, টাকা ফেরত পাইবেন, টাকা ফেরত পাবেন আপনি। তাহলে এটা আপনার টাকা, তো এটা খেয়াল রাখবেন। অবশ্যই একটা লিমিটেড আছে, এর মধ্যে এত তারিখের মধ্যে গেলে আপনি টাকা ফেরত পাবেন, আর এর পরে গেলে অর্থাৎ জিলহজ মাসের জিলকদের 26 তারিখের পরে যারা যায় তারা এই টাকাটা পায় না, ফেরত যেটা পাওয়ার আর কি। তারপরে আমরা এখন চলে যাব ডাইরেক্ট মদিনাতে, তাহলে মদিনাতে গিয়ে ওখান থেকে মক্কা চলে আসছি, এরপর আবার জেদ্দা চলে আসবো, তাহলে আমরা কিন্তু একটা টাকা ফেরত পাবো। ওই যে জেদ্দা থেকে মক্কা গিয়া, মক্কা থেকে মদিনা, মদিনার থেকে আবার যে জেদ্দা, একটা সফর আমাদের কম হচ্ছে, ওইটার টাকা আমরা ফেরত পাবো। আমাদের গ্রুপে যারা যাচ্ছেন এরা খেয়াল রাখবেন যে আসার সময় ওই টাকাটা ফেরত পাওয়া যাবে, 60 রিয়াল না 30 রিয়াল জন্য দেয়, 60 রিয়াল। হ্যাঁ, তো এটা ফেরত পাওয়া যায়। তো যাই হোক, এটা আমি বলছি এই জন্য যে ওখানে আপনি দিলে পরে ওরা স্টিকার লাগাই দিবে, তো আপনি এটা দিয়ে দিলেন, এরপরে পাসপোর্ট আবার ওরা ফেরত দিবে। আপনি এটা নিয়ে জেদ্দা এয়ারপোর্টের মধ্যে ছাতার মতো দেওয়া, তাঁবুর মতো দেওয়া, অনেক উচ্চ তাঁবুগুলো, অনেক বড় এরিয়া নিয়ে জায়গা আছে, বাংলাদেশের হজ মিশন, ইন্ডিয়ান হজ মিশন, পাকিস্তান হজ মিশন, পুরা দুনিয়ার এক একটা এলাকা আছে ওখানে। আপনি বাংলাদেশের যে সীমানা আছে ওখানে বাংলাদেশের পতাকা আছে, বসার জায়গা আছে, উজবেকিস্তানের জায়গা আছে, ওখানে গিয়ে অপেক্ষা করতে হবে। কেউ যদি বের হতে গিয়ে আগে বের হয়ে যান, হারাইয়ে যান, অসুবিধা নাই, ওইখানে গিয়ে জমা হন। তো আমরা সব বের হয়ে ওখানে চলে যাব, ওখানে গিয়ে তারপরে আমরা আবার কি হব, একাত্র হয়ে তারপরে আমি পাসপোর্ট বা আমাদের যারা আছে বা গ্রুপ লিডার যে থাকবে, যে গ্রুপের আছেন, পাসপোর্টগুলো সব নিয়ে নেবে। নেওয়ার পরে ওখানে বাসের জন্য জমা দিতে হবে, বাসের ব্যবস্থা হয়ে গেল। এই জন্য বড় গ্রুপ থাকলে বাসের ব্যবস্থা হয়ে গেল, সুবিধা হচ্ছে। যেন আমরা আমাদের যে গ্রুপ আছে 35 জনের গ্রুপ, হয়তো আর 2-4 জন যোগ হবে অন্য গ্রুপের থেকে, তো আমরা একটা বাস পেয়ে যাব, আমাদের দেরি করা লাগবে না। খুচরা গেলে সমস্যা হয়ে যায়, খুচরা গেলে 5-10 জন ওরা জমা করবে, এক গাড়ির লোক হইলে তারপরে পাঠাবে, নইলে তো আর পাঠাবে না। তো এই জন্য একটা গ্রুপের সঙ্গে যাওয়া ভালো, নিজস্ব স্থানীয় যে গ্রুপগুলো আছে এদের সাথে যারা জানাশোনা আছে এদের সাথে চলে যাওয়াটা। তো এভাবে আমরা গেলাম, যাওয়ার পরে জেদ্দা নামলাম, কি গাড়িতে উঠলাম, এবারে গাড়ি চলে যাচ্ছে মক্কার দিকে। আমাদের যারা আছেন তারা এখন ধরবেন যে আপনি মদিনা চলে যাচ্ছেন, তো মক্কার দিকে চলে যাচ্ছে। আমি মক্কাটা আগে বলিনি, তারপরে মদিনাটা আবার বলতেছি। মক্কার থেকে একটা শহরের সীমানা আছে, যেমন প্রত্যেকটা শহরে ঢাকা মহানগরীর সীমানা আছে, এরকম মক্কা হারাম শরীফের যে সীমানা ওটাকে বলা হয় হারাম। কি বলো ওটাকে? হারাম বলা হয়। এই হারাম মানে অনেকে আছে চিন্তা করে হারাম বলবো, আরে ভাই হারাম মানে হচ্ছে সম্মানিত জায়গা, এই হারাম মানে কোনো খারাপ কিছু না। কারণ এই জন্য কি করে হেরেম বলে কেউ, হরম বলে কেউ, না হেরেম না হরম না, শব্দ হচ্ছে কি হারাম। কোরআনে আছে এটা, আপনি দেখেন এই আয়াত দেওয়া আছে এখানে সূরা আনকাবুতের 167 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন আওয়ালাম ইয়ারাও আন্না হামালনা জালনা হারামান আমিনা অয়ুতাখাত্তাফুন নাস মিন হাওলিহিম, তারা কি দেখে না যে আমি হারামকে নিরাপদ বানিয়েছি অথচ তাদের আশপাশ থেকে মানুষদেরকে ছিনিয়ে নেওয়া হতো। এটা হারাম শরীফের সীমানা, নিরাপত্তার স্থান, এইটার একটা সীমানা আছে। আপনি দেখেন লেখা ছক দিয়ে লেখা আছে, উত্তরে তানঈম হল শেষ সীমানা 6 কিলোমিটার কাবা শরীফ থেকে, দক্ষিণে আজাহ নামক স্থান এটা 12 কিলোমিটার, আর আপনার পূর্ব দিকে জের রানা 16 কিলোমিটার, আর উত্তর পূর্ব দিকে হচ্ছে ওয়াদিয়া নাখলা এটা 13 কিলোমিটার, এই লেখাটা আরবিতে উঠে গেছে, আর পশ্চিম দিকে সুমাই ইসি বা হুদাইবিয়া এটা 15 কিলোমিটার। আপনি এই সীমানা অতিক্রম করে দেখবেন যে মক্কা দিয়ে ঢুকতে একটা বড় রেহালের মতো আছে, এই রেহাল হচ্ছে জেদ্দার দিক থেকে যেতে সীমানা, হারাম শরীফের সীমানা। আপনি হারামের সীমানা ঢুকলেন, এখন আমি দেখাচ্ছি যে কাবা শরীফের এই জিনিসগুলো আপনাদের খেয়াল রাখতে হবে, যে কাবা শরীফের একটা হলো কাবা ঘর, আর একটা হলো হারাম শরীফ, আর একটা হলো মসজিদুল হারাম। আপনি মনে করেন এই যে সীমানাটা দিলাম এটা হারামের সীমানা, যেটা বললাম যে উত্তরে 6 কিলোমিটার, দক্ষিণে 12 কিলোমিটার, পূর্ব দিকে 16, উত্তর পশ্চিমে পূর্ব দিকে 13, পশ্চিমে 15 কিলোমিটার। এই হলো হারাম শরীফের সীমানা, আর এই মাঝখানে হলো কাবা, আর কাবার চতুর্দিকে তওয়াফের জায়গা, আর এর চতুর্দিকে হলো মাসজিদুল হারাম। মাসজিদুল হারাম দেখেন, আমার এই বইটার ছবিতে আপনারা দেখতে পারেন, এই বইয়ের ছবি দেখেন, চারদিকে একটা ঘর দেখা যায়, বিল্ডিং দেখা যাচ্ছে। এই এই যে বিল্ডিং গুলো, কাবা হলো মাঝখানে, তার চারপাশে দেখেন খালি জায়গা, মানুষ দেখা যাচ্ছে, আর ওই খালি জায়গার থেকে গিয়া সামনে দেখেন ওটা চারদিক ঘুরানো সমান, ছবিতে তো সবটা আসে নাই, দুই দিক দেখা যাচ্ছে। এইটার নাম হলো মাসজিদুল হারাম। এটার নাম কি? তাহলে কাবা শরীফটা হলো মাঝখানে যে গিলাপ চড়ানো, এটার নাম কাবা, বাইতুল্লাহ, আল্লাহর ঘর। আর কাবার চতুর্দিকে খালি জায়গা, এটার নাম কি? মাতাফ, তওয়াফের জায়গা, তওয়াফ করার জায়গা। আর এর চতুর্দিকে ঘুরানো যে মসজিদ, এটার নাম কি? মাসজিদুল হারাম। আপনি মক্কায় গেলেন, মক্কায় যে প্রথম কাজ হলো, আপনি যে বাসা আছে ভাড়া করা, এই বাসাটায় উঠে খুব খেয়াল করেন, এখানে এখানে একটু সচেতন হতে হবে, বাসার কার্ড আছে, প্রত্যেকটা ভালো বাসা যেগুলো, এগুলোর কার্ড থাকবে, লোকেশন দেওয়া থাকবে, বাসাটা কোন পজিশনে আছে, মোবাইল নাম্বার থাকবে, তারপরে বাড়ি বাড়ির টেলিফোন নাম্বার থাকবে, এই বাড়ির কার্ডটা আপনি নিয়ে নেবেন। দুই নাম্বার হচ্ছে এই, আপনি যার সাথে যাচ্ছেন, যারা আমার সঙ্গে যারা যাচ্ছেন, তারা আমার মোবাইল নাম্বার নেবেন, মক্কায় আমি যে মোবাইল ইউজ করব, এই মোবাইল নাম্বারটা নিয়ে নেবেন ওখানে গিয়ে। মোবাইল নাম্বার না নিয়ে একটু বের হবেন না, কারণ বের হলে আপনি হারাই গেলে সমস্যা, আপনি খুঁজে পাবেন না। আর মোবাইল নাম্বার থাকলে ফোন দিয়ে বলো, আমি কাবা শরীফের সামনে আছি, এত নাম্বার গেটে, আর কোনো কথা নাই, আপনার ওখান থেকে খুঁজে নিয়ে আসা যাবে। আপনি ইচ্ছে করলে হারাইতে পারবেন না, যদি আপনার কি থাকে, মোবাইল সাথে থাকে ইনশাআল্লাহ, যদি আপনি একটু সচেতন হন। কারণ আপনি, আমরা মেসফালায় মক্কা আমাদের বাসা, তো মেসফালায় মক্কাতে আমাদের, মক্কায় আমার মেসফালা বাসা, মেসফালা থেকে যে গেট দিয়ে আমরা মক্কায় হারামে ঢুকবো, ধরেন ওখানে ফাহাদ গেট আছে, 81, 82, 85 নাম্বার গেট। তো আপনি বললেন যে আমি এখন 85 নাম্বার গেটের বাইরে আছি, বা ওখানে বাতির টাওয়ার আছে, আমি বাতির টাওয়ারের নিচে আছি, 85 নাম্বার গেট বরাবর সামনে বাতির টাওয়ারের নিচে আছি, এদের কত অসুবিধা আছে আমাদের। আমরা আলহামদুল্লাহ ঢাকা শহর যা না চিনি, মক্কা মদিনা তাতে বেশি চিনি, কারণ এখানে তো কাজে থাকি, ওইখানে তো কাজ নাই, কাজে ঘুরতে থাকি, আর ওখানে থাকছি আমি অনেকদিন পর্যন্ত। মদিনা একই অবস্থা, মদিনা আমি অনেকদিন ছিলাম। তো যে কারণে ইনশাআল্লাহ আপনারা এটা খেয়াল রাখবেন যে হারাবার চিন্তা করবেন না, তবে শর্ত একটা, মোবাইল নাম্বারটা রাখতে হবে। এরকম নিজেরা নিজেদের মোবাইল নাম্বার রাখবেন, যারা স্ত্রী নিয়ে যাচ্ছেন, বিবি সাহেব সাথে আছে, তারা দুইটা মোবাইল নেবেন, একটা বিবি সাহেবের কাছে থাকবে, একটা আপনার কাছে থাকবে। হারাই গেলে অসুবিধা নাই, ফোনে যোগাযোগ হবে, এরপরে আমরা তো ইনশাআল্লাহ থাকবই। তো মক্কায় গিয়ে আপনি প্রথম ঘরে উঠে একটা সিট নেবেন, সিট আমাদের গ্রুপ যারা আছেন আমরা এখান থেকেই বরাদ্দ করে দিব যে কোন সিটে গিয়ে থাকবে, কাজ ঝামেলা নাই। আমাদের দোতলা, আমরা যে বিল্ডিংটা নিয়েছি ওর মধ্যে আমাদের হলো দোতলা, তো দোতলায় কয়েকটা রুম আছে, কোন রুমে চারজন পাঁচজন এরকম থাকতে হবে, ছয়জন মহিলারা থাকবে এক রুমে, ওটা আমরা এখান থেকেই নির্ধারণ করে দিব কে কোন রুমে থাকবে। তো সেগুলো অনুযায়ী আপনি ওই সিটে গিয়ে উঠবেন। এরপরে ওই বাড়ির কার্ড নাম্বার বললাম, আর একটা আমার মোবাইল নাম্বার, এগুলো আপনারা নেবেন। এরপরে বাইতুল্লায় গিয়ে, মক্কায় তো গেলেন, মক্কায় যাওয়ার পরে পারলে আয়াতগুলো পড়বেন, এখন আপনি লেখা আছে দেখেন 73 নম্বর পৃষ্ঠা লেখা আছে, আপনি এখন মক্কায়, আপনি এখন মক্কায়, 73 পৃষ্ঠা এখানে লেখা আছে। তো এখানে লেখা আছে আপনি মুয়াল্লিম অফিস থেকে আপনি মক্কা শহরের ভিতরে প্রবেশ করছেন, পূর্ণ আবেগের সহিত জোরে জোরে তালবিয়া পাঠ করুন, সম্ভব হলে ইব্রাহিম আলাইহিসসালামের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে আপনিও পড়ুন, রব্বি জাআল হাযা বালাদান আমিনা ওয়ারযুক আহলাহু মিনাস সামারাতি মান আমানা মিনহুম বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। এই দোয়া ইব্রাহিম আলাইহিস সালাম করেছেন, অর্থটা নিচে দেখে নেবেন। আমি এই সব গল্পের সামনে বড় আলোচনা সামনে রয়ে গেছে, এই জন্য আমি সংক্ষেপ করতেছি। আর একটা দোয়া আছে, ফাজআল আফইদাতাম মিনান নাস তাহবি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন। এরকম আরেকটা আছে, রব্বি জাআল হাযা বালা হাযাল বালাদা আমিনান ওয়াজনুবনি ওয়া বানিয়্যা আন নাআবুদাল আসনাম। এই দোয়াগুলো পড়তে পারেন। এরপরে আপনি, আমরা ওখানে যাওয়ার পরে বলবো যে কখন তওয়াফ করতে যাব, প্রথম তওয়াফে আমরা সবাই একসাথেই যাব, যারা একটু শক্তিশালী তাদেরকে আমরা চারপাশে রাখবো, বুড়া মানুষ যারা, মেয়ে লোক যারা, তারা মাঝখানে থাকবে, এরকম ভাবে তওয়াফ করতে আমরা যাব। এবারে আপনি হারামের সীমানা, মসজিদুল হারামে ঢুকে গেছেন, মসজিদুল হারামে এটা ঢুকে গেলেন। মসজিদুল হারামে প্রথমে ডান পা দিয়ে প্রবেশ করবেন, ডান পা দিয়ে প্রবেশ করে তারপরে দোয়াটা পড়বেন, দেখেন কি দোয়া লেখা আছে, দেখেন, ও এখানে একটা দোয়া ছুটে গেছে, এটা আবার ওই পরে আছে, মদিনার যে মসজিদে ঢোকার সময় ওইখানে দেওয়া আছে, এই দোয়াটা এখানে ছুটে গেছে। এটা আগে আছে, জানেন আগের পৃষ্ঠায় চুয়াত্তর পৃষ্ঠা চলে গেছে এটা। আউযু বিল্লাহিল আযীম ওয়া বিওয়াজহিহিল কারীম ওয়া সুলতানিহিল কাদীম মিনাশ শাইতানির রাজীম, এই দোয়াটা পড়বেন। এটা ঢোকার সময়, হারামে ঢোকার সময়, মসজিদুল হারামে ঢোকার সময়, এমনি তো ওই যে মসজিদে যে দোয়া আছে বিসমিল্লাহি আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি আল্লাহুম্মা ফতাহলি আবওয়াব রাহমাত, এটা আছে। এরপরে এই দোয়াটা পড়বেন, পুরা দোয়াটা শেষের দিকে লেখা আছে, মদিনা শরীফের যে ঢোকার সময় ওইখানে পুরোটা লেখা আছে, এখানে একটু ছুটে গেছে। আউযু বিল্লাহিল আযীম ওয়া বিওয়াজহিহিল কারীম ওয়া সুলতানিহিল কাদীম মিনাশ শাইতানির রাজীম, এই দোয়াটা আছে আবু দাউদ শরীফের 476 নম্বর পৃষ্ঠায়, না 476 নম্বর হাদিস। এরপরে আপনি ঢুকলেন, ঢোকার পরে আরো সামনে চলে যাচ্ছেন, এবারে মসজিদুল হারামের একেবারে শেষ সীমানা এসে তওয়াফের জায়গার কাছাকাছি, এই সময় আপনার নজরে পড়বে কাবা শরীফ। এই কাবা শরীফ আল্লাহর ঘর, পূর্ণ আবেগের সাথে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, এবং প্রথমেই দোয়াটা পড়েন, দেওয়া আছে লেখা দেখেন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম ফাহাইয়িনা রাব্বানা বিসসালাম আল্লাহুম্মা জিদ হাযাল বাইতা তাশরীফান ওয়া তাযীমান ওয়া তাকরীমান ওয়া মাহাবাতান ওয়া জিদ মান হাজ্জাহু ওয়া ই'তামারাহু তাকরীমান ওয়া তাশরীফান ওয়া তাযীমান ওয়া বিররান। এটা দোয়া, এই দোয়াটা আপনি পড়বেন, অর্থ লেখা আছে, দেখেন দেখা, হে আল্লাহ আপনার একটি গুণবাচক নাম হচ্ছে সালাম, এবং সমস্ত সৃষ্টিজীব তোমার মাধ্যমে নিরাপত্তা পায়, সুতরাং আমাদের নিরাপত্তার সাথে জীবনযাপন করার সুযোগ দান করো। হে আল্লাহ এই ঘরের বাইতুল্লাহর মর্যাদা, শ্রেষ্ঠত্ব, সম্মান এবং গম্ভীরতা বাড়িয়ে দিন, এবং গম্ভীরতা বাড়িয়ে দিন, এবং যারা এই ঘরে হজ বা উমরা করে তাদেরও সম্মান মর্যাদা শ্রেষ্ঠত্ব আনুগত্য বাড়িয়ে দিন। এ দোয়াটা আছে সুনানে বাইহাকি এর 8995 নম্বর হাদিসে। এগুলো প্রত্যেকটা দোয়ার রেফারেন্স দেওয়া আছে ইনশাআল্লাহ, এটা কোনো মন গড়া কিতাব না, যেটা সহি সেটা লেখা আছে, সহি না ওটা লেখা হয় নাই। এরপরে আপনি আরো কিছু দোয়া করতে পারেন নিজের ইচ্ছা মতো, যেগুলো আপনার সবচেয়ে জরুরি দোয়া, হেদায়তের জন্য দোয়া, নিজের পরিবারের জন্য দোয়া, এগুলো দোয়া কবুল হওয়ার স্থান, আপনি দোয়া করবেন। এবারে আপনি আস্তে আস্তে কাবার চতুর্দিকে খোলা চত্বর মাতাফ দিয়ে হাজরে আসওয়াদ বরাবর চলে যান। হাজরে আসওয়াদের আগে তওয়াফ শুরু করা যাবে না, হাজরে আসওয়াদ এই যে কাবাটা দেখা যাচ্ছে, আপনারা দেখেন ওই যে আমাদের বইয়ের কভারের উপরে যে পৃষ্ঠাটা আছে, এটা মাঝখানে কাবা, এই কাবার এক কোণাতে আছে হাজরে আসওয়াদ, এই হাজরে আসওয়াদ বরাবর গিয়ে ওখান থেকে তওয়াফ শুরু করতে হবে। তওয়াফ শুরু করার সময় খাস কোনো নিয়ত না, শুধু নিয়ত করবেন এই যে আমি আল্লাহ তোমার এই বাইতুল্লাহ সাতবার তওয়াফ করার নিয়ত করলাম, তুমি আমার জন্য সহজ করে দাও এবং কবুল করো, এ দোয়া সব সময় করতে থাকবেন। এবারে হাজরে আসওয়াদ বরাবর গিয়ে, এমনি তো আমরা লিখে দিই কিতাবে সব মাস্তাইল এক হবে, সেজন্য যে পাথর চুমা দিয়ে তারপরে তওয়াফ শুরু করবেন, কিন্তু পাথর আপনি যদি পুরো সফরে একবার দিতে পারেন তো আল্লাহ শুকরিয়া আদায় করবেন। এই তো এটা এত বেশি ধীরাবিরি করার দরকার নাই, কারণ মানুষকে কষ্ট দিয়ে এটা লেখা আছে এখানে যে এই পাথর চুমা দিকে ধাক্কাধাক্কি করা, হাদিসটা দেখেন ওই 76 নম্বর পৃষ্ঠা দেওয়া আছে। ওমর বিন খত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওমর তুমি একজন শক্তিশালী মানুষ, বীর পুরুষ, পাথর চুমোতে গিয়ে তুমি দুর্বলদেরকে ধাক্কা দিও না, কষ্ট দিও না, যদি খালি পাও তাহলে পাথর স্পর্শ করো, নতুবা সেদিকে ফিরে ইশারা করে আল্লাহু আকবার আলিল্লাহ আলহামদ বলে সামনে চলে যাও। এটা আছে হাদিসের সুনানে বাইহাকির, এটা আছে মুস্তাদে আহমদের 190 নম্বর হাদিস। তো এই জন্য আমরা ধাক্কাধাক্কি করব না, এরপরে ওখানে সম্ভব হলে তো চুমা দিব, সম্ভব না হলে আমরা সামনে বাড়ব। হাজরে আসওয়াদ বরাবর গিয়ে প্রথমে একটা দোয়া আমরা পড়ে নিতে পারি, নিচে দোয়া দেখেন লেখা আছে, আল্লাহুম্মা ঈমানান বিকা ওয়া তাসদীকান বিকিতাবিকা ওয়া ওয়াফাআন বিআহদিকা ওয়া ইত্তিবাআন লিসুন্নতি নবিয়িকা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দোয়াটা পড়ে নেবেন। এই দোয়াটা বাইহাকির 1656 নম্বর পৃষ্ঠা হাদিস নম্বর এখানে আছে। এইভাবে গিয়ে আপনি বাইতুল্লাহর হাজরে আসওয়াদ বরাবর পৌঁছে গেলেন, এবারে আসল তওয়াফ শুরু হচ্ছে, লাব্বাইক শেষ, তওয়াফের আগ পর্যন্ত আপনি লাব্বাইক পড়বেন, এখন আর লাব্বাইক নেই। এখন আপনি এই যে দোয়াগুলো পড়লেন, এবারে হাজরে আসওয়াদ বরাবর গিয়ে সম্ভব হলে পাথর চুমো দেওয়া, পাথর চুমো দেওয়া সম্ভব না হলে পাথরকে হাতে স্পর্শ করে হাতে চুমো দেওয়া, তাও সম্ভব না হলে লাঠি দিয়ে স্পর্শ করে লাঠি চুমো দেওয়া, এগুলো কিতাবের বাস্তা বলতেছি, আছে এই জন্য বলতেছি আর কি, কোনটাই সব সম্ভব না। এখন যেটা আছে তারপরেরটা, যে এইগুলো যদি সম্ভব না হয় তাহলে কি করবেন, পাথর বরাবর যাবেন, পাথর বরাবর গিয়ে বাইতুল্লার দিকে একটু ফিরে আপনি হাতে ইশারা করলেন বিসমিল্লাহি আল্লাহু আকবার। এইখানে চুমু খাওয়া না, চুমু খাওয়া হলো যদি পাথর চুমু খেতে পারেন তাহলে চুমু খাবেন, পাথর চুমু খেতে না পারলে হাতে স্পর্শ করে হাতে চুমু খাবেন তাও ঠিক, হাতে চুমু খেতে না পারলে লাঠি স্পর্শ করে লাঠি চুমু খান তাও ঠিক, কিন্তু এই পর্যন্ত যদি না পারেন তাহলে আর চুমু খাওয়ার বিষয় নাই, তাহলে হাতে ইশারা করে বিসমিল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহি হাম এটা বলে আপনি শুরু করলেন। এবারে বাইতুল্লাহ মনে করেন, এটা বাইতুল্লাহ, এই কোনাটা হাজরে আসওয়াদ মনে করেন, এটা হাজরে আসওয়াদ, এই হাজরে আসওয়াদের এখান থেকে তাওয়াফ শুরু হচ্ছে, এইখান থেকে ঘুরে এসে আপনি এইখানে শেষ করলেন একবার হলো। এখন আসেন এই বাইতুল্লাহতে চারটা কোণা, এই বাইতুল্লাহ এইটা হলো হাজরে আসওয়াদের কোণা, এই দিকটা হল পূর্ব দিক, এইখানে একটা কাবার দরজা আছে, কাবার দরজা, এইখানে মাকাম ইব্রাহিম আছে, আর এই জায়গাটার নাম রুকনে ইয়ামানি, হাজরে আসওয়াদের কোণার আগের যে কোণাটা এটার নাম রুকনে ইয়ামানি। এইখানে তওয়াফ করার জন্য একটু বলে দিচ্ছি, তওয়াফ করার জন্য আপনি এখন তো ওমরার তওয়াফ, আর ওমরার তওয়াফ যেটা আছে এই তওয়াফগুলোতে আপনাকে একটু কাজ করতে হবে, এহরামের কাপড়টা ইস্তেফা করতে হবে। এসাক ভাই কোথায় আছেন, তাড়াতাড়ি চলে আসেন, ইস্তেফা দেখাইতে হবে। এখন ইস্তেফা হল এহরামের কাপড়টাকে ডান বগুলের নিচ দিয়ে নিয়ে বাম পাশের উপরে উঠাই দেওয়া, বগলটা খালি রাখা, মানে ডান বগলটা খালি রাখা, এর একটা ইতিহাস আছে। এরপরে কাঁধ হেলাইয়া বীর দর্পে চলা, রমল, রমল মানে কি বীর দর্পে চলা, বীরের মতো চলা, এটার উদ্দেশ্য ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিজরত করে মক্কা থেকে মদিনায় গেলেন, মদিনার আবহাওয়া আর মক্কার আবহাওয়া এক না, মদিনার আবহাওয়া ঠান্ডার সময় ঠান্ডা বেশি, গরমের সময় গরম বেশি, সাহাবাকে অসুস্থ হয়ে পড়লেন, তো মক্কার লোকেরা এই খবরটা পেয়েছিল, তারা চিন্তা করলো যে আমরা দেখব মোহাম্মদ এবং তার সাথীরা কিভাবে দুর্বল হয়ে গেছে, কেমনে তওয়াফ করে, এই জন্য তারা ওই দিকটায় জাবাল আবু কোবাইসে উঠে তারা দেখতেছিল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন যে ওরা যেন আমাদেরকে দুর্বল না ভাবে, এই জন্য তোমরা বীর দর্পে চলো, কাঁধ হেরাইয়া চলো। এই যে একটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে একটা নির্দেশ ছিল আল্লাহর কাছে এটা মঞ্জুর হয়েছে, সেজন্য আগে এহরাম পড়েন, তাহলে সুবিধা হবে, এহরাম পড়াটাও শিখে গেল। আপনারা পুরো এই জিনিসটা খেয়াল রাখেন, এহরাম কেমনে পড়বেন, বেল্ট কেমনে পড়বেন, ওই যে শুরুতে বলছিলাম এসব উনি এসে পৌঁছতে পারেন নাই, এখন সব নিয়ে হাজির হয়ে গেছেন। আমাদের এক কাপের ব্যবসায়ী কাপড় চোপড় ব্যবসা করেন, খিলগতে আমার এখানে জমা পড়েন, সবসময় এখান থেকে কষ্ট রয়েছে, তো হজের কাপড় চোপড় আপনার পাবেন ওনার কাছ থেকে, আমাদের দিনী ভাই একজন হাফেজ সব মানুষ, তো ওনাকে আজকে আসতে বলছি দেখাবার জন্য, শুধুমাত্র বিক্রির জন্য বলি নাই, কেউ নিলে নিতে পারবেন মানে বেশি আছে মনে হয়, হ্যাঁ একটু থাকবে, এভাবে পরে নেবেন। এহরামের কাপড়টা দেখেন আপনারা কিভাবে পরবে, আপনি পরে পুরো পরে ফেলেন, আমরা জামা কাপড় থাকবো অসুবিধা নেই, পুরো পরে ফেলেন, পরাই থাকুক, হ্যাঁ এটা ইচ্ছা করলে গিরা লাগাইতে পারেন, অসুবিধা নাই, সিলাই করা কাপড় নিষেধ। আমি এখানে একটা কথা বলে দিই, এই সিলাই করা কাপড় পরা নিষেধ মানি সিলাই করা পোশাক আকারে যেগুলো তৈরি করা হয়েছে ওগুলো নিষেধ, নইলে বেল্টে সিলাই আছে না, আবার গলার ব্যাগে সিলাই আছে, এগুলো নিষেধ না, অনেকে এটা বুঝে না, সিলাই করা কাপড় পরা নিষেধ মানে পোশাক আকারে, পোশাক আকারে যে সিলাই করে পোশাক তৈরি করা হয়েছে ওটা নিষেধ, আর এমনি বেল্ট করা কি করলেন, বেল্ট পরেই ফেলছেন, আমি বলতে পারি না এখনো, আচ্ছা কাপড় পরলেন, কাপড় পরার পরে হ্যাঁ এটাকে পেঁচাই রাখতে পারেন, উপরে একটা বেল্ট পরে নিলেন, বেল্টটা কেমনে পরে দেখাই দেন, দেখাইছেন না, আবার দেখেন ঘুরে দেন, মানে খেয়াল করেন অনেকে, আবার বেল্ট পরে দেখেন, এই যে বেল্ট দেখেন, ওই যে বেল্ট, এই বেল্টটা বড় করা যায় ছোট করা যায়, যাদের মাজা বড় তারা বড় করে নেবেন, ছোট করা যায়, ভিতরে পকেট আছে, টাকা পয়সা কাপড় চোপড় কাগজপত্র রাখা যাবে, কিন্তু খেয়াল রাখবেন এইটার মধ্যে না রাখাটাই ভালো, না রাখা ভালো কি জন্য, দুইটা কারণ, এক হচ্ছে বেল্ট কেটে নিয়ে যায়, দ্বিতীয়ত বাথরুমে গেলে আপনি ওইটা রেখে তারপরে বাথরুম করলেন, বাথরুম সেরে যেহেতু আপনার অভ্যাস নয় এরকম চলে আসলেন, বেল্ট রয়ে গেল ওখানে, ওখানে এর পরে যে গেল সেটি ভালো হয়তো ডাক দিবে, ভালো না হলে তো আপনার কাম শেষ, টাকা পয়সা নিয়ে বেল্টটা ওখানে রেখে দিবে, তো এই জন্য এভাবে বেল্ট পরলেন। বেল পরে এরপরে কাপড় আরেকটা পরবেন। ওই যে বললাম যে আড়াই হাত বহরের আড়াই গজ হলো লুঙ্গি যেটা পড়লো এখন, আর তিন গজ যেটা ওটা হলো চাদরে চাদর পড়তেছে। এমনি স্বাভাবিকভাবে না, এখন আগে পরেন, এমনি এমনি স্বাভাবিকভাবে এরকম থাকবে, চাদর যেরকম পরে ওরকম থাকবে। হ্যাঁ, ওইটা উঠে দেন উপরে, তাহলে হলো ওই সাইডটা কাঁধে উঠে দেন না, ওইটা ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, বাম সাইডটা কাঁধে উঠে দেন, এই চাদর পড়লেন এরকম ভাবে এহরাম পড়লেন, এটা থাকবে এরকম। এরপর সবসময় আপনার ওই ইস্তেফা করে থাকবেন না, ওইটা আবার আরেকটা ভুল। এমনি এরকম থাকবেন, হ্যাঁ গরম লাগলে আপনি কাপড় একটু খুলে ফেলে রাখতে হবে, সেটা ভিন্ন বিষয়, কিন্তু এমনি নিয়ম হচ্ছে এভাবে থাকা। এরপরে যখন তওয়াফ শুরু করবেন, সব তওয়াফে না, আমি বলে দেব, বিদায়ী তওয়াফের সময় এহরাম থাকবে না, হজের ফরজ তওয়াফের সময়ও এহরাম থাকবে না, ওটা লাইনের মতো আসতে আসতে বলবো। এটা হলো যে সমস্ত তওয়াফের পরে সাই করতে হয়, অর্থাৎ ওমরার তওয়াফ, তওয়াফে কুদুম, এইসব তওয়াফের মধ্যে এটা থাকবে। এখন আপনি তওয়াফ করবেন, এখন আপনার প্রথম তিন তওয়াফে ইস্তেফা হবে, এই ইস্তেফাটার নাম, ডান কাঁধ খোলা আছে, তখন আর জামা থাকবে না, টুপিও থাকবে না, টুপিও খুলে ফেলান, পুরোটাই ফলো হোক, জামা আর খোলা রাখবে। দেখুন এভাবে আপনি এহরামের কাপড় পরলেন, এটার নাম ইস্তেফা। এই ইস্তেফা করে এরপরে হাঁটবেন, রমল করবেন, রমলটা কেন দেখান, এই হ্যাঁ একটু কাঁধ হেলাই হেলাই হাঁটা, এরকম তিন তওয়াফ আপনি রমল করলেন। কয় তওয়াফ? তিন তওয়াফ, প্রথম তিন তওয়াফ। তাহলে প্রথম তিন তওয়াফে ইস্তেফা থাকবে, রমল থাকবে। এবারে আপনি তিনবার তওয়াফ করলেন, হয়ে গেল। প্রত্যেক তওয়াফ যখন বাইতুল্লাহ বরাবর আসবেন, হাজরে আসওয়াদ বরাবর, হাজরে আসওয়াদের আগের যে কোনাটা, এটার নাম কি বলেছিলাম? রুকনে ইমানি। কি নাম? আপনি তওয়াফ করতে করতে যখন এই বরাবর আসবেন, এরপরে একটা দোয়া পাবেন, রব্বানা আতিনা লেখা আছে এখানে, দেখেন তো বলা আছে 77 পৃষ্ঠে বলা আছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান ওয়া ফিল আখিরাতি হাসানাতান ওয়া কিনা আযাবান নার। 77 পৃষ্ঠায়, পৃষ্ঠা নাম্বার 77 এখানে লেখা আছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান ওয়া ফিল আখিরাতি হাসানাতান ওয়া কিনা আযাবান নার। অর্থ উচ্চারণ দেওয়া আছে, আপনারা বাংলা দেখে মুখস্থ করতে পারেন। হে আমাদের রব, আমাদেরকে দুনিয়াতেও কল্যাণ দান করো আর আখেরাতেও কল্যাণ দিন, এবং আমাদেরকে আগুনের আযাব থেকে রক্ষা করুন। আচ্ছা, এখানে একটা জিনিস ফাঁকে একটু ইনি নেই, যেহেতু আপনারা এহরামের কাপড় ওনাকে দাঁড় করে দেখা যাবে না, এহরামের কাপড় পড়া হলো, এরপরে আরো কিছু ব্যাকট্যাক যা বলছিলাম শুরুতে ওগুলো দেখাই যান। ওই যে না ওটা থাক, পড়া থাক, ওটা থাক না, নাহলে কেমনে হবে, এটা থাকবে এরকম। ওই যে আরো কিছু ব্যাগ বলছিলাম, বেল্ট তো দেখলেন কেমনে পড়বে, তারপরে আর একটা গলার ব্যাগ, আচ্ছা ওইটা দেখাইছি, এটা বুঝতে রাখবেন না, রাখবে কোথায়, এই একটা ব্যাগ, এই ব্যাগটা দেখেন, এই ব্যাগটা সবার সাথে থাকবে, গলায় ঝুলাইবেন, এইটার মধ্যে পাসপোর্ট, কয়েকটা অপশন আছে, এর মধ্যে কয়েকটা খাপ আছে, আপনি এর মধ্যে পাসপোর্ট আর থাকবে না আপনার কাছে, আপনার কাছে থাকবে কার্ড, থাকবে কিছু কাগজপত্র, থাকবে টাকা পয়সা, থাকবে জরুরি টাকা পয়সা বুঝতে রাখবেন। এই ব্যাগগুলো ইজান চেনগুলো দেখাই দেন না, না দেখেন কেমনে হবে, সব দেখেন না কি আছে ভিতরে, হ্যাঁ এইটা চেইন আছে, এইভাবে ভিতরে আরো চেইন আছে, হ্যাঁ তো ওগুলোতে রাখবেন। এখানে সুবিধাটা কি, আচ্ছা দেখেন এটা আর একটা বেল্ট আছে না, হ্যাঁ দুইটা, এখানে সুবিধা হচ্ছে আপনার যদি গলারটা কেটে দেয় কেউ, তাহলে নিচেরটা ঝুলবে, আর নিচেরটা কাটলে উপরেরটা ঝুলবে, একবারে দুইটা তো কাটতে পারবে না, কাজে চুরি হওয়ার সম্ভাবনা কম থাকে। তাছাড়া সামনের দিকে যাতে ঝুলতেছে আপনারও খেয়াল থাকবে, এই ব্যাগটা রাখবেন। আচ্ছা এটা গেল গলার ব্যাগ, এই ব্যাগটা কাজে লাগবে কোন সময় আমরা আরেকটু পরে আসতেছি, দেখে নেন এখন। এইটা সাইড ব্যাগ, আমি যে কথাটা বলবো এইটা, এটা এটা লাগবে আপনি যখন ওই হজের সময় মিনা মুজদালিফা আরাফার উদ্দেশ্যে পাঁচ দিনের জন্য বের হবেন, তখন এই ব্যাগটা কাজে লাগবে। এই ব্যাগের মধ্যে তখন আপনার যা যা বলবো এগুলো সাথে নেবেন, এইখানে বড় বোঝা নেওয়া যাবে না, কারণ কি আমি একটু পর আসতেছি সে লাইনে, তাহলে তখনই বুঝবেন। এটা সাইড ব্যাগ, আর একটা জুতার ব্যাগ আছে, কোন জুতার ব্যাগ ঠিক, আচ্ছা আমি নাই, কালো কালো কাপড়ের জুতার ব্যাগ, এটা আগের বার বোধহয় দেখাইছিলাম, ওরা ভৈরবে দেখাইছিলাম, মানে হজ প্রশিক্ষণ আমরা আরো কয়েক জায়গায় করছি। আচ্ছা তো এই মোটামুটি ভাবে এইভাবে তৈরি হলেন। জুতার ব্যাগটা আসলে ওই যে হারাম শরীফে যখন আমরা যাব, তো ওখানে জুতা রাখবো কোথায়, জুতা তো সাথেই রাখতে হবে, তওয়াফ করার সময় আপনি জুতা যদি এক জায়গায় বাক্সে রেখে গেলেন, তো চুরি না হলেও ওরা ফালাই দিবে, চুরি হয় না ফালাই দিবে, মানে কিছুক্ষণ পর তো পরিষ্কার করা হয়, সব জুতাগুলো নিয়ে দেখবেন যে স্তূপ করে সব ফালাই দিচ্ছে। এই জন্য আপনার স্যান্ডেলটাকে এটা কালো ব্যাগের ভিতরে ঢুকাইয়া আপনি কোমরের ভিতরে ঢুকাইয়া রেখে দিলেন, তওয়াফ করলেন, কোনো অসুবিধা নাই, জুতার ব্যাগ ওটা কোমরের ভিতরে ঢুকিয়ে রাখবেন। বা ওই যে ব্যাগ সাথে থাকবে রাখবেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এভাবে পিঠেও রাখা যায়, ছোট্ট ব্যাগ তো, জুতার ব্যাগ তো ছোট হবে। আচ্ছা আছে আছে, আচ্ছা জুতার ব্যাগ আসবো দেখাইবে, সাদা ময়লা হয়ে যাবে, অসুবিধা নাই কিছু, ময়লা হবে বারবার। আচ্ছা অসুবিধা নাই, করে ফেলে অসুবিধা নাই। আচ্ছা তো আমরা কথা না বলি, আমরা এখনো হজের আলোচনা শুরু করতে পারি না এখনো। আমরা এভাবে বাইতুল্লাহ তওয়াফ করলাম, খেয়াল করেন বাইতুল্লাহ তওয়াফ করলাম, তওয়াফ করতে গিয়ে প্রথম তিন তওয়াফে ইজতিবা এবং রমল। ইজতিবা আপনারা দেখলেন, ইজতিবা মানে কি যেটা বুঝতে পারলেন, ইজতিবা মানে হচ্ছে মেয়ে লোকের জন্য, ইজতিবা রমল তো নাই, মেয়ে লোকের তো কোনো এহরামের কাপড়ই নাই, আলাদা কাপড় নাই, মেয়ে লোকেরা যে কোনো রঙের যে কোনো কাপড় পরতে পারবে, কাজে মেয়ে লোকের জন্য এহরামের কোন আলাদা পোশাক নাই, হাত মোজা পা মোজা পরতে পারবে। চেহারা না ঢাকা সম্পর্কে বলা আছে, কিন্তু সেক্ষেত্রে আমার যেটা পরামর্শ সেটা হচ্ছে যে এটা লেখা আছে বইতে কোন জায়গায় মাসলার মধ্যে, যে আপনার মাথায় একটা ক্যাপ যদি পরা হয় তার উপর দিয়ে পরে তার বোরকার ঝালরটা ছেড়ে দেওয়া হয় তাহলে আপনার চেহারা ঢাকবে না, কিন্তু পর্দাটাও হয়ে গেল। এরপরে যদি চেহারায় কাপড় লাগে ওটা অসুবিধা নাই, লেবাস আকারে চেহারা ঢাকা নিষেধ, কিন্তু যদি উপর দিয়ে কাপড় ছেড়ে দেওয়া হয় তাহলে এতে মেয়ে লোকের কোনো হজে ক্ষতি হবে না, পর্দাটা হয়ে গেল। এটা আমাদের দুর্ভাগ্য, বাংলাদেশ পাকিস্তান ইন্দোনেশিয়া, আমি দেখছি বইতে যে বাংলাদেশ পাকিস্তান ইন্ডিয়া ইন্দোনেশিয়া মালয়েশিয়া তুর্কি, এরা হজ করতে গিয়ে মনে করে মেয়ে লোকের পর্দা শেষ হয়ে গেছে, সব একেবারে খোলামেলা চলে, পর্দার কোনো বাড়াই নাই। তো এটা উচিত না, হজ একটা আল্লাহর হুকুম, পর্দা করাও আল্লাহর হুকুম, তো সেক্ষেত্রে আমরা যথাসাধ্য চেষ্টা করব এই পর্দার বিধানটাকে ঠিক রাখার জন্য। তো যাই হোক, আমরা বাইতুল, হ্যাঁ জুতার ব্যাগ পাওয়া গেছে না, জুতার ব্যাগ ওইটা, ওইটা পাথরের ব্যাগ, এই ছোটটা পাথরের ব্যাগ, আর ওই যে দেখেন ওইটা ওইটা জুতার ব্যাগ, জুতার ভিতরে ঢুকেই আপনি কোমরের ভিতরে দিন, এটাকে আপনি ওই কোমরের বেল থাকবে, বেলের মধ্যে এখন ঢুকেই রাখবেন, এরপরে তওয়াফ করেন, তাহলে জুতা হারাবে না, একজন আর জুতা আরেকজনকে দিবেন না, আপনি তওয়াফ করতে গিয়ে হারাই গেছেন জুতা ওই ভাইয়ের কাছে, তাহলে এখন আপনার কি হইল? এই জন্য ব্যাগ প্রত্যেকের কাছে আলাদা থাকবে, একজনের জুতা আর একজনকে না দেওয়া ভালো, কি জন্য? যে এগুলো হারাই গেলে আপনি তওয়াফ করতে গিয়ে ছুটে গেলেন, এখন আপনার জুতা ওনার কাছে, উনি হারাই গেছে, আপনি কি করবেন? খালি ব্যাগ হারতে হইবে। এই জন্য জুতা যার যারটা ওই ব্যাগে ঢুকাইয়া তারপরে কোমরের সাথে খুঁচে রাখবেন, তাহলে জুতাও হারাইবে না, আপনি হারাইলেও সমস্যা নাই, আর একজনের কাছে দিলে হারাই যাবে। এই জন্য স্ত্রীর সাথে থাকলে তারটা তার কাছে থাকবে, আপনারটা আপনার কাছে, এইখানে শেয়ার করবেন না। বউ ছুটে গেল, যেহেতু সে আপনার তার কাছে মোবাইল নাম্বার আছে, আপনাকে সে পাবে, কিন্তু সমস্যা হচ্ছে যে ছুটে গেলে সে হারাম চলে আসবে, জুতা তার কাছে নাই, তাহলে কি হবে? এই জন্য জুতা যার যারটা তার তার কাছে থাকবে। এভাবে তওয়াফ করা শুরু করলেন, তওয়াফ করলেন, প্রতিবার যখন হাজরে আসওয়াদ বরাবর আসবেন ওখান থেকে নতুন তওয়াফ শুরু হবে, হাজরে আসওয়াদ থেকে শুরু, হাজরে আসওয়াদই শেষ। এরপরে মাঝখানে যে কোনো দোয়া আপনি করেন, খাস কোনো দোয়া নাই, হজের অনেক বই দেখবেন লেখা আছে প্রথম তওয়াফের দোয়া, দ্বিতীয় তওয়াফের দোয়া, তৃতীয় তওয়াফের দোয়া, আমার এই বইতে সব দলিল ভিত্তিক যেহেতু লেখা, ওগুলোর দলিল পাইলে লিখতাম, কিন্তু দলিল যেহেতু পাই নাই, আমি 26,000 কিতাব সার্চ করে এই কিতাবটা লিখছি। কত কিতাব বলি, এত কিতাব কেন বললেন? কম্পিউটার আছে, কম্পিউটারে 26,000 কিতাব ঢুকানো আছে, যেটা দরকার লিখে সার্চ দেয় যে 26,000 কিতাব কোন জায়গায় আছে, কম্পিউটারে সার্চ করে দিয়ে দেয় যে হ্যাঁ আছে, এত নম্বর কিতাব এত নম্বর পৃষ্ঠে আছে, না থাকলে কয়ে লা ইউজাদ, পাওয়া যায় না, এটা নাই। তো এটা হলো আমাদের এই যে এখানে ছাত্রদের আপনারা কম্পিউটার শিখে, যে সব কম্পিউটার আছে এখানে, আর আমাদের ছেলে যারা পড়ে এদেরকে আমি সেইভাবেই করতেছি, যাতে করে এরা কোনো শুকনা মুফতি না হয়, মুফতি করত তো। যাই হোক, এভাবে প্রত্যেক তওয়াফের জন্য আলাদা যে দোয়া এর কোনো ভিত্তি নাই, আপনি কোরআন পড়েন, তাসবিহ তাহলিল পড়েন, যে কোনো দোয়া মনের থেকে আসে করেন, এটা সুন্নাহ। হ্যাঁ, খাস যেটা আছে সব বললাম, যে যখনই আপনার রুকনে ইমানি আসবেন, রুকনে ইমানির থেকে হাজরে আসওয়াদ পর্যন্ত এই সময় এই দোয়াটা আছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতে হাসানাতাও ওয়া কিনা আযাবান নার, এতটুকু সহি। এরপরে যে বাড়ানো আছে ওয়া আদখালনাল জান্নাতা মাল আবরার বিরাহমাতিকা ইয়া আজিজু ইয়া গাফফার ইয়া রাব্বাল আলামিন, এই দোয়া আমার মুখস্থ আছে কিন্তু পাই নাই বইতে, যার কারণে লিখতে পারি নাই, যতটুকু সহি পেয়েছে তো লিখেছি। আচ্ছা যাই হোক, এরপরে খেয়াল রাখবেন হাজরে আসওয়াদ পাথর বরাবর আসছেন, তওয়াফ চলতেছে, সাত তওয়াফ হয়ে গেল, সাত তওয়াফ হয়ে গেল, তওয়াফের মধ্যে একটা দোয়া আছে বারবার পড়া যায়, সেটা হচ্ছে দেখেন ওই যে 78 নম্বর পৃষ্ঠা দেখেন, লেখা আছে আল্লাহুম্মা জাআলহু হাজ্জান মাবরুরান ওয়া যামবান মাগফুরান ওয়া সাইয়ান মাশকুরান। এটা সহি দোয়া, এবং এটা পড়তে পারেন, হে আল্লাহ আপনি আমার হজকে কবুল করুন, আমার গুনাহকে ক্ষমা করুন, আমার সাইকে গ্রহণ করুন, এই দোয়াটা পড়বেন। এইভাবে তওয়াফ করতে থাকেন। শেষবারের তওয়াফে একটা দোয়া আছে যেটা এখানে লেখা আছে, দেখেন আল্লাহুম্মাগফির ওয়ারহাম ওয়াফু আম্মা তাআলাম ওয়া আনতাল আযযু ওয়াল আকরাম আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এই দোয়াটা আছে, হাদিস নাম্বার দেওয়া আছে আল আজকারুন নাবাবী প্রথম খণ্ডের 194 পৃষ্ঠা হাদিসটা আছে, সেজন্য দেওয়া আছে এখানে। তাওয়াফের সময় কথাবার্তা ও এদিক সেদিক তাকানো ইত্যাদি থেকে বিরত থাকুন। তওয়াফ করার সময় বাইতুল্লাহ কি কি আছে দেখবেন না, বরং নিচের দিকে তাকাই তওয়াফ করা মুস্তাহাব। তবে কথাবার্তা বলা না জায়েজ না, জরুরি কথাবার্তা বলা জায়েজ। ফতুয়া চাইলেন, জিজ্ঞেস করেন হুজুর এই মাস্তারা কি হবে, এটা না জায়েজ না। কিন্তু উত্তম হচ্ছে তাসবিহ তাহলিল করা, একাগ্রতার সাথে তওয়াফ করা, এবং মনের থেকে যে দোয়াগুলো আসে দোয়াগুলো করা, দোয়াত কবুলের সময়গুলো তওয়াফ করলেন। তবে দিনই আলোচনা, সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ, প্রয়োজনীয় মাসআলা মাসাইল প্রদান করা জায়েজ। তওয়াফের সংখ্যা ভুলে গেলে, আপনি ভুলে গেছেন সংখ্যা কয়টা করছেন, সংখ্যা ভুলে গেলে তিন চার তিন চার কোনটা করছি ঠিক নাই, কয়টা ধরবেন, তিন তো নিশ্চিত, চার নিয়ে সন্দেহ, তো সন্দেহটা বাদ দেন, তিনটা ধরবেন, কমেরটা ধরবেন। ওটা লিখে দিচ্ছি এখানে যে তওয়াফের সংখ্যা ভুলে গেলে কমের সংখ্যা ধর্তব্য হবে। এভাবে সাতবার তওয়াফ শেষ হলে সম্ভব হলে মাকাম ইব্রাহিমের পিছনে চলে যান, ওই যে বাইতুল্লাহর দরজাতে পাশে, এর এখানে একটা গ্লাস দিয়ে বাধাই করা একটা আয়নার যে গ্লাস দিয়ে বাধাই করা একটা পাথর আছে, এই পাথরে ইব্রাহিম আলাইহিসসালামের পায়ের ছাপ আছে। মূলত আল্লাহ তাআলা পাথরটা জান্নাত থেকে দিয়েছিলেন, ওই সময় তো আর লিফট ছিল না, সিঁড়ি তৈরি করা ঝামেলা, এই পাথরটা অটোমেটিক উঁচু হতো নিচু হতো, গাঁথুনি দেওয়ার জন্য যতটুকু দরকার অতটুকু বড় হয়ে যেত। এটার নাম হচ্ছে মাকামে ইব্রাহিম। কোরআন শরীফের সূরা বাকারার 125 নম্বর দেওয়া আছে এখানে, আত্তাখিজু মিন মাকাম ইব্রাহিম মুসাল্লা, তোমরা মাকাম ইব্রাহিমকে সালাতের স্থান হিসেবে গ্রহণ করো। ওখানের এই মাকাম ইব্রাহিম পিছনের দিকে জায়গাটা দেখেন, তুমি একটু চোক্কা বানাই দিচ্ছি এখানে, আসলে চোক্কা এখানে, এইদিকে জায়গা বেশি, এখানে গিয়ে আপনি নামাজ পড়তে পারেন খালি জায়গা পাইলে। মাকাম ইব্রাহিমের পিছনে দুই রেখাত নামাজ পড়বেন, নিয়াত করবেন সুন্নাতুত তওয়াফ, তওয়াফের সুন্নাত দুই রেখাত নামাজ, নফল নামাজ নিয়াত করলেও চলবে, অসুবিধা নাই, নফলই এটা। দুই রেখাত নামাজ পড়লেন, নামাজের পরে আপনি দুই রেখাত নামাজ পড়লেন, হ্যাঁ সাত তওয়াফের পরে, সাত তওয়াফের পরে দুই রেখাত নামাজ পড়বেন, নামাজের পরে, হ্যাঁ নির্দিষ্ট নাই, তবে বিভিন্ন কিতাবে যেটা লেখা আছে সূরায় প্রথম রাকাতে সূরায় কাফেরুন পড়া উত্তম, দ্বিতীয় রাকাতে সূরায় ইখলাস পড়া উত্তম, আপনারা পড়তে পারেন। একদিকে ছোট সূরা হলো, আর একদিকে লম্বা সূরা দিয়ে পড়লেন, এদিকে সাথীরে আবার নামাজ শেষ করে হারাই গেল, এটা খেয়াল, ভিড় থাকে তার প্রচন্ড ভিড়, আপনি যেমন পড়তে চান ওরা উত্তম পড়তে সবাই পড়তে চায়, এই জন্য দুই রাকাত নামাজ পড়বেন, প্রথম রাকাতে সূরায় কাফেরুন পড়তে পারেন, শেষের রাকাতে সূরায় ইখলাস পড়তে পারেন। দুই রেখাত নামাজ হয়ে গেল, তওয়াফ শেষে দুই রেখাত নামাজ হয়ে গেল, নামাজের পরে এবারে আপনি কি করবেন, সম্ভব হলে জমজম কুয়ার পানি খাবেন, কুয়া তো ওখানে নাই এখন, এখন আচ্ছা দাবা না পাইলে যে কোনো জায়গায় হারাম শরীফের যে কোনো জায়গায় পড়া যাবে, হ্যাঁ যে কোনো জায়গায় দুই রেখাত নামাজ পড়া যাবে, এটা লিখে দিচ্ছি এখানে লেখা আছে। তো এভাবে নামাজ পড়বেন, লেখা দেখেন, আর যদি কি বলা আছে, হ্যাঁ তারপরে ওখানে দুই রেখাত সালাত আদায় করুন, আর মাকাম ইব্রাহিমের পিছনে সম্ভব না হলে হারাম শরীফের যে কোনো জায়গায় আদায় করা যাবে, প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে সূরা কাফেরুন এবং দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পর সূরা ইখলাস পাঠ করুন, এটা লিখে দেওয়া হয়েছে এখানে সুবিধার জন্য। অতপর সুযোগ হলে একটু জমজমের পানি পান করুন, কেননা হাদিসে বর্ণিত আছে মাউ জমজম লিমা শরীফ আল্লাহু, হাদিসগুলো দেওয়া আছে এখানে, এই জমজমের পানি পান করে এরপরে পারলে মাথায় একটু দিবেন, এটাও আল্লাহ রাসূল দিয়েছিলেন সেই হিসেবে দেওয়া যায়, একটু খাইলেন একটু মাথায় দিলেন। এবারে এই বাইতুল্লাহর তওয়াফ শেষ হয়ে গেল, তওয়াফের পরে দুই রেখা নামাজ পড়া শেষ হয়ে গেল, এরপরে আপনি এখন এখন যেটা করবেন সেটা হচ্ছে এখান থেকে চলে যাবেন সাফা মারোয়া সাই করার জন্য। সাফা মারোয়া পাহাড় তালাশ করতে গিয়ে আপনি আবার ভুল করবেন, বাইরে যাবেন না, হারাম শরীফ থেকে বের হয়ে যাবেন না, এখন সাফা মারোয়া পাহাড়, এই যে হারামের যে সীমানা দিলাম এই সীমানারই এক সাইড হচ্ছে সাফা মারোয়া, এই ধরেন সাফা মারোয়া, এই তো সাফা মারোয়া আসলো, আপনি এই যে হাজরে আসাদ পাথর এখান থেকে বের হয়ে চলে আসলেন এই সাফা, এই কোনায়, এই কোনায় চলে আসলেন সাফা, এইটার নাম সাফা পাহাড়, এসি রুম, লম্বা এসি করা, পুরোটা এসি করা, এটা মারওয়া, মারওয়া। এবারে আপনি এই সাফার থেকে মাঝখানে হুইল চেয়ার ভাড়া করে, এটা হুইল চেয়ারের জায়গা, হুইল চেয়ার ভাড়া করে আপনি এখান দিয়ে যাবেন সাফায় গেলেন, এই সাফা থেকে মারওয়া গেলেন, একবার হয়ে গেল। এমন না যে সাফা থেকে ঘুরে গিয়ে আবার একটা সাফা আসবেন তার একবার, না, সাফা থেকে মারওয়া গেছেন একবার হয়ে গেছে, মারওয়া থেকে সাফা আসলে কি হয়ে যাবে আর একবার হয়ে গেলে, এবার দ্বিতীয়বার, এবার চলে আসলেন, এভাবে প্রতিবার সাফা মারওয়া করলেন, সাফা থেকে শুরু মারওয়ায় গিয়ে শেষ হবে। এখন সাফায় যাওয়ার সময় আপনি কি পড়বেন সেটা আছে, একটা আয়াত আছে দেখেন লেখা আছে, ইন্নাস সাফা, আপনি সাফা যাওয়ার সময় একটা বলে নেন, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা ওয়ইতামারা ফালা জুনাহা আলাইহি আন ইয়াতাওয়াফ বিল বাইত, পুরো পড়তে পারেন বা এই পর্যন্ত পড়লে চলবে, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, আপনি একটু পরে, তারপরে একটা দোয়া দেখেন লেখা আছে, আল্লাহ রাসূল বলেছিলেন আবদাউ বিমা বাদা আল্লাহ বিহি, আমি ওখান থেকে শুরু করছি যেখান থেকে আল্লাহ তাআলা শুরু করেছেন, আল্লাহ তাআলা কোরআনের আয়াতে প্রথমে বলেছেন ইন্নাস সাফা তারপরে আল মারওয়া, কাজেই সাফা থেকে শুরু করতে হবে, মারওয়া থেকে না। এরপরে আপনি সাফা পাহাড়ে উঠেন, সাফা পাহাড়ে উঠে যেটা বলা আছে যে বাইতুল্লাহ দিকে মুখ করে আপনি হাতে ইশারা করতে পারেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু, ইশারা করতে পারেন। এরপরে এই দোয়াটা পড়বেন, দোয়াটা দেওয়া আছে এখানে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু আনজাজা ওয়াদাহু ওয়া নাসারা আবদাহু ওয়া হাযামাল আহজাবা ওয়াহদাহু। এই দোয়াটা পড়বেন সাফা পাহাড়ে উঠে। এরপরে আপনি আরো দোয়া করতে পারেন, মানে দোয়া তো আর শেষ নাই, যে কোনো এগুলো দোয়া কবুল হওয়ার জায়গা, আপনি যত বেশি দোয়া করতে পারেন অসুবিধা নাই, তবে এই দোয়াগুলো আল্লাহ রাসূল করেছেন। এবারে আপনি সাফা মারোয়া সাই করতে লাগলেন, এই সাফা মারোয়া নিচতলা আছে, আন্ডারগ্রাউন্ড আছে, দোতলা আছে, তিনতলা আছে, ছাদ আছে, কাজে সাফা মারোয়া সাই করতে গিয়ে আগে প্রচন্ড ভিড় হতো, এখন ওই ভিড়টা অত হয় না, তারপরে হজের পরে হবে। এই সাফা মারোয়া সাই করতে গিয়ে সাফার থেকে বের হওয়ার পরে কিছু এলাকা আছে দেখবেন সবুজ বাতি লাগানো আছে, এই যে টান দিলাম সবুজ বাতি লাগানো, এর মাঝখানে জায়গাটা দূরত্ব হাঁটতে হবে, বা পারলে একটু দৌড় দেবো, হালকা দৌড়, আবার এমন দৌড় না যে আপনার কাপড় চোপড় পড়ে যায়, আর মেয়ে লোকের জন্য সাই নেই, এত দৌড় নেই, মেয়ে লোকে দৌড়াবে না, মেয়ে লোক স্বাভাবিক হাঁটবে। এটা আমার এই বইতে আর একটা চ্যাপ্টার আছে দেখবেন, হাজিদের ভুল ভ্রান্তি, ওইখানে আমি দিয়ে দিচ্ছি এগুলো কি কি ভুল করে হাজিরা, তওয়াফের সময় কি ভুল করে, এহরামে কি ভুল করে, এই আরাফাতে কি ভুল করে, এগুলো সব দেওয়া আছে ভুলগুলো। তো এভাবে আপনি সাফা মারোয়া সাই শেষ করলেন সাতবার, সাতবার মানে এই যে এইভাবে সাফা থেকে মারোয়া গেলেন একবার শেষ, মারোয়া থেকে সাফা আসলেন। আমার একজন বড় আত্মীয় মুফতি সাহেব গতবারে আগের ভাগে আছে, আমার সাথেই গেছে, তো যেহেতু বড় মুফতি তো নিজে নিজে ওমরা করতে গেছে, তো আমি তো শেষ করে আসছি আগে, সে এখনো আসে না, ব্যাপার কি, সে এই সাফা থেকে মারোয়া, মারোয়া থেকে সাফা গিয়ে একবার, এইরকম সাতবার করছে, চোদ্দবার করছে আর কি। এই জন্যই বলছি যে মুফতি হলেও কাজ হবে না যদি অভিজ্ঞতা না থাকে, আর অভিজ্ঞতা থাকলেও কাজ হবে না যদি এলেম না থাকে। সাতার আমি আজকে যে লেকচার দিচ্ছি এটা একটা আপনাদের তৈরি হচ্ছে না, ঠিক আছে, দরকার আছে, এটা প্রশিক্ষণের দরকার নেই, এটাও ভুল, প্রশিক্ষণ দরকার আছে আপনাদের, এখন আপনারা একটা মানসিকভাবে তো একটা জিনিস বুঝতেছেন যে আমাদের এই কাজগুলো করতে হবে, তো প্রশিক্ষণ না হলে কেমন হবে, কিন্তু মনে রাখতে হবে যে প্রশিক্ষণটাই শেষ না। সাঁতারের লেকচার দিলাম, সাঁতার কেমনে কাটতে হয়, পানিতে নামতে হয়, হাত দিয়ে পানি টানতে হয়, পা দিয়ে মারতে হয়, এইসব শিখেই আপনাকে পানিতে ছেড়ে দিলাম, আপনি সাঁতার কাটতে পারবেন, আপনাকে পানিতে নামাইয়ে আবার সাঁতার কাটাইতে হইবে। তো এরকম ভাবে হজের বিষয়টা এরকমই, আপনাকে এই সাঁতারের লেকচার দিলাম, এতক্ষণ ওমরা হয়ে গেল, এখন সাতবার তওয়াফ হয়ে গেল, এবারে আপনি মাথা মুন্ডান, ওইখান থেকে বের হলেই মাথা মুন্ডাবার জায়গা আছে, মাথা মুন্ডিয়ে ফেলান, অথবা চার ভাগের এক ভাগ কোম্পাকে কাটতে হবে, মাথার চুল কামালেন অথবা ছাটলেন। আর মেয়ে লোকেরা কি করবে, মেয়ে লোকেরা যে মাহারাম সাথে আছে, এই মাহারাম তাদের চুলের পিছন দিক থেকে এক কর পরিমাণ চুল কেটে দিবে, এটা খেয়াল রাখবেন, এটা ওমরার পরেও হজের পরেও, যতবার আপনি ওমরা করবেন হজ করবেন অতবার আপনার মাথা মুন্ডাতে হবে, মাথায় চুল নেই কি করবেন, প্রথমবারে চুল কামাই ফেললেন তো তারপরও ছুরি ঘুরাই চাইবে, কামাই চাইবে আর কি। তো এভাবে এটা করবেন, মাথা মুন্ডানোর পরে আপনি হালাল হয়ে এই ওমরা হয়ে গেল। এতক্ষণ কি হলো ওমরা, এতক্ষণ ওমরা করে আপনি এখন হালাল, কাপড় চোপড় বাসায় গিয়ে গোসল করে কাপড় চোপড় পরিবর্তন করে এখন আপনি আপনার পাঞ্জাবি লেবাস যা এখন আছে এরকম পরেন, প্যান্ট পরেন, শার্ট পরেন, টুপি পরেন, আতর লাগান, সবগুলো এখন জায়েজ হয়ে গেল। এহরাম অবস্থায় যা নিষেধ ছিল এখন আপনার সব জায়েজ হয়ে গেল। এরপরে এখন আপনি মক্কায় থাকবেন, তো আমাদের গ্রুপ আমরা মদিনায় যাচ্ছি, মাঝখানে একটু আমার মদিনায় নিয়ে যাই, তো মদিনার আলোচনার শেষে আছে, মানে আলোচনা করবো না এখন, মানে হজের এটা আমরা আসতেছি মদিনার থেকে, আমরা জেদ্দার থেকে চলে যাব মদিনায়। মদিনায় এতে সুবিধা আছে কি যদি আমরা মক্কার থেকে আগে মক্কায় যাই, তো মক্কায় গেলে প্রথম তো জেদ্দা এখন অনেক কষ্ট হয়, ক্লান্ত থাকে এমনি, তো মক্কায় গিয়ে আবার ওমরা করা কঠিন হয়ে যায়, আবার আসার সময় মদিনার থেকে আসাও লম্বা সফর, তার চেয়ে আমরা আগে মদিনায় যাব। মদিনায় গিয়ে 8 দিন মদিনায় থাকবো, আমরা যাচ্ছি 21 তারিখ রাতে, 22 তারিখ থেকে 13 তারিখ রাত্রে যাচ্ছি, 14 তারিখ থেকে 22 তারিখ আমরা মদিনায় থাকবো, 22 তারিখ আমরা ইনশাল্লাহ মদিনার থেকে চলে আসব। তো মদিনাতে আমাদের ট্রাভেলসের মালিক আসবে ইনশাল্লাহ, হয়তো তো উনি হয়তো জোহর করার কথা, উনি কাল কি আসছে সৌদি আরব থেকে, তো আমরা এটা ওনার থেকে শুনবো। তো আমরা মদিনার থেকে আসার সময় আমরা কাপড় চোপড় পরে আসবো, মদিনা শরীফের যেখান থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এহরাম বেঁধেছিলেন ও জায়গার নাম হচ্ছে জুল হুলাইফা। কি নাম? জুল হুলাইফা। কি নাম? হ্যাঁ, এটা লেখা আছে, আমি দেখাই দিব। জুল হুলাইফা, জুল হুলাইফা হচ্ছে আগের নাম, বর্তমানের নাম আছে বীর আলী। কি নাম? বীর আলী, বীর আলী বলা হয়, জুল হুলাইফা বলা হয়। ওখান থেকে আমরা এহরাম বেঁধে আসবো, এহরাম বেঁধে এসে মক্কায় আমাদের বাসা মেসপালা যেখানে আছে এখানে আমরা উঠবো, ওঠার পরে এই যে কাজগুলো করলাম এতক্ষণ ওমরার কাজ, মানে বাইতুল্লাহ যাব, বাইতুল্লাহ গিয়ে 7 বার তওয়াফ করব, তওয়াফ করে 2 রাকাত নামাজ পড়বো, নামাজ পড়ে জমজম পানি খাবো, তারপরে সাফা মারওয়া 7 বার সাই করব, সাই করে মাথা মুন্ডাবো, এরপরে বাসায় গিয়ে কাপড় চোপড় হালাল হয়ে যাব। পরিষ্কার হয়ে গেল? এখন ওমরার কাজ এটা হলো। এখন কেউ জিদ্দার থেকে যাক মক্কায়, কেউ মদিনার থেকে মক্কায় ঢুকুক। হ্যাঁ, কসর 8 দিন তো কসর হবে না, ওটা বলবো, ওটা জাস্ট আসতেছি, মানে এখন তো মদিনা আসলে ভ্রমণ করি নাই, এটা একটা মাঝখানে একটু ঘুরাই নিয়ে আসলাম। আচ্ছা, তো মদিনার বিষয়টা আমরা পরে বলতেছি, মদিনা আলোচনা আমি এখন করি না, সেখানে কি করণীয় বা সেখানে কি কাজ আছে, এটা হজের কোনো কাজ না ওখানে, ওটা আল্লাহ রাসূলের কবর জিয়ারত করা, মদিনায় 40 শত নামাজ পড়া, এসব বিষয়গুলো ওখানে আছে, আর মদিনার ঐতিহাসিক যে স্থানগুলো আছে এগুলো দেখা, এগুলো আমি একটু পরে আবার আলোচনা যদি সুযোগ হয় তাহলে শেষে করবো, সুযোগ না হলে তো বইতে লেখা আছে, সাথে তো আছে ইনশাল্লাহ। এই তো আমরা এখন যাচ্ছি মূল বিষয়টা, ওমরা শেষ হয়ে গেল, ওমরা শেষ হয়ে যাওয়ার পরে আপনি এখন মক্কায় অবস্থান করেন, নামাজ পড়বেন, বাসায় ঘুমাবেন, এভাবে চলতে থাকলো। আপনার এখন অপেক্ষা থাকতে হবে হজের যে নির্দিষ্ট সময়টা আসবে, এবারে আসেন আপনি 42 নম্বর পৃষ্ঠা খুলেন, 42 নম্বর পৃষ্ঠা দেখেন, হজের সময় আমরা কোন দিন কি কাজ করব, প্রশ্নোত্তর আকারেই লেখা বইটা, যাতে আপনাদের পড়তে সুবিধা বুঝতে সুবিধা হয়। হজের সময় আমরা কোন দিন কি কাজ করব, এইখানে পরিষ্কার করা আছে যে 8ই জিলহজ থেকে হজের কাজ শুরু হয়। কবে থেকে? 8ই জিলহজ থেকে 8, 9, 10, 11, 12, এই 5 দিন। হ্যাঁ, যদি কেউ 13 দিন পূরণ করতে চায় সেটা সুযোগ আছে, আমি সেটা আলোচনায় বলবো। তাহলে 5 দিন হজের কাজ, কয়দিন হজের কাজ? কয়দিন? 5 দিন। আপনি মক্কায় যে ওমরা টোমরা করে ফারিগ হয়ে গেলেন, এখন আপনি 7 তারিখের রাত্রে, কারণ যদিও আমরা কিতাবে লিখতে তো মাসলা যা কিতাবে আছে সেভাবে লিখতে হবে না, ওটা লিখতেছি, ওটা লেখা আছে না, বারবার ওমরা করা নিষেধ করছি আমি, এটা বইতে লিখছি বারবার, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন ওমরা করছেন 4 বার। কয়বার? 4 বার। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আয়েশা মসজিদ থেকে কখনো ওমরা করেন নাই, আল্লাহর রসুল মক্কায় ছিলেন, আল্লাহর রসুল যখন বাইরের থেকে মক্কায় ঢুকেছেন তখন ওমরা করেছেন, কিন্তু মক্কায় ঢোকা অবস্থায় সেখান থেকে বাইরে গিয়ে আয়েশা মসজিদ ওমরা করেছেন এর কোনো নজির নাই। এটা হয়েছিল আল্লাহর রসুলের সঙ্গে তো বিদায় হজের সময় আল্লাহ নবীর বিবিরা ছিল, সাহাবিরা ছিলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাসিক ঋতুস্রাব শুরু হয়ে গেল, যে কারণে উনি ওমরা করতে পারেন নাই। মেয়ে লোকদের জন্য এটা আমি বলে দেই, যে যদি এরকম হজের সফরের সময় হায়েজ এসে যায় তাতে অসুবিধা নাই, ওই অবস্থায় হেরাম বাঁধবে, ওই অবস্থায় হজের সব কাজ করতে পারবে, খালি তফ করতে পারবে না। এই বাস্তাগুলো আমি একটু পরে আবার আসবো শেষ দিকে। তো যেহেতু এহরামের বিষয়টা আছে, মেয়ে লোকের, মেয়ে লোকের যদি এহরামের সময় হায়েজ এসে যায় তো সেক্ষেত্রে তারা এহরাম ওই অবস্থায় বাঁধবে, এহরাম বেঁধে আসবে, বাইতুল্লাহ তওয়াফ করতে পারবে না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার এটা হয়েছিল, উনি ওমরা করতে পারলেন না, ওই এক এহরামে হজ করলেন, তারপরে পবিত্র হওয়ার পরে বাইতুল্লাহ তওয়াফ করলেন। তো উনি যে ওমরা করতে পারলেন না, সবার থেকে পিছনে পড়ে গেলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশার ভাই ছিল আব্দুর রহমান, তাকে বললেন যে তুমি একে হারামের বাইরে নিয়ে যাও, হারাম শিবে বাইরে নিয়ে সেখান থেকে তানঈম, ওই জায়গার নাম যেটা হারামের সীমানা যেমন বলেছিলাম তার সবচেয়ে নিকটের যেটা, ওখান থেকে এহরাম বেঁধে এসে তারপরে তওয়াফ উমরা করলেন। ওই জন্য ওইখানে যে এখন মসজিদ তার নাম হচ্ছে আয়েশা মসজিদ, ওখান থেকে লোকেরা উমরা করে, হারাম থেকে গাড়ি আসে, সবসময় গাড়ি যাচ্ছে আসতেছে, তো এহরাম বেঁধে আসে। এখন কেউ যদি এরকম ওজোর থাকে উমরা করতে পারে না আগে, তাহলে সে ওখান থেকে উমরা করলো। কিন্তু এই যে পঞ্চাশটা ষাটটা বিশেষ করে পুরান ঢাকার থেকে কিছু যুবকরা যায়, এরা কয়টা করছো, সকালে একটা বিকালে একটা করছি আলাই, মানে এরা কে কয়টা করবে এই প্রতিযোগিতা। আমি এটা লিখে দিছি যে এই যে সকালে আমরা বিকালে আমরা ওমরা সেঞ্চুরি করা, এগুলো আল্লাহ রাসূল করেন নাই, এগুলো বরং এতে তওয়াফ করা সব বেশি। যাই হোক, আপনারা বাইতুল্লাহর মক্কাতে আছেন, এবারে জিলহজ মাসের সাত তারিখই আসলে হজের আপনাকে নিয়ে যাবে, যদিও নিয়ম অনুযায়ী আট তারিখ থেকে হজের কাজ শুরু হবে, কিন্তু নিয়ে যাবে কয় তারিখে, সাত তারিখ রাতে। সাত তারিখ বিকেলে আপনি গোসল টোসল করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে এহরামের কাপড় পরিধান করে থাকবেন, এহরামের কাপড় পরিধান করে বাসার থেকেই ওই আগের মতো দুই রাকাত সালাত আদায় করলেন, প্রথমে উযু গোসল করলেন, তারপরে এহরামের কাপড় পরিধান করলেন, এরপরে কি করবেন, কি করবেন, দুই রাকাত নামাজ পড়বেন, নামাজের পরে নিয়াত করবেন, লাব্বাইকা বিহাজ্জাতিন, আল্লাহ আমি হজের নিয়াত করলাম। আর যারা বদলি হজ করবেন তারা এখানে পরিষ্কার বলবেন, আল্লাহ আমি অমুকের পক্ষ থেকে, অমুকের ছেলে অমুকের পক্ষ থেকে হজের নিয়াতে লাব্বাইক বলছি, লাব্বাইকা আন আব্দুর রহমান ইবনে আব্দুল করিম, আমি আব্দুর রহমান বিন আব্দুল করিমের পক্ষ থেকে লাব্বাইক বলছি, এইভাবে বলে তারপরে তালবিয়া পড়া, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা অন্যায়মাতা লাকাওয়াল মুলকালা শারিকালাক। আপনারা বা বিয়াল্লিশ পৃষ্ঠা বেশ বের করছেন না, হ্যাঁ বিয়াল্লিশ পৃষ্ঠা দেখেন, এখানে লেখা আছে দিনওয়ারি হজের কার্যগুলো দেখানো হল। প্রথম আপনি এই রাত্রি বেলায়, এখন সাত তারিখের রাত্র, আট তারিখ হয় নাই, সাত তারিখের রাত্রি আপনি এহরাম বেঁধে তৈরি হয়ে এখন গাড়ির অপেক্ষায়। তো আমাদের তো গ্রুপ গাড়ি হিসাবেই করছি আমরা, আমাদের বোধ হয় তেমন ঝামেলা হবে না, যাদের মনে করেন লোকজন কম থাকে তারপরও একেবারে ঝামেলা হবে না আমি বলতেছি না, কারণ মোয়াল্লিমের লোক আছে মনে করেন 5,000, গাড়ি কষে সে কয়টা, 10টা 20টা, তো দেখা যাবে এক গ্রুপ দিয়ে আসবে আরেক গ্রুপ নিতে আসবে, তো তারপরে গাড়ি তো সবাই আগে উঠতে চায়, তো আমাদের সমস্যা হয় না। আমরা তো আগে যারা গেছেন তারা জানেন যে আমরা গাড়ি রিজার্ভ করে নিয়ে আসি, আমি নিজে গিয়ে গাড়িতে থাকি আগে দখল করে নিয়ে আসি, তো এরপর হাজিদেরকে খবর দিই তারা উঠে যায়, চেষ্টা তো ওরা করব। এরপরও খেয়াল রাখতে হবে যে কিছু কষ্ট তো হজে হবেই, তো এভাবে আপনার গাড়ি আসবে, গাড়ি অনেকগুলো আসবে, একটা দুইটা না, গাড়ির ঠেলায় আপনি ওখানে রাস্তায় চলতে পারবেন না, কারণ সবাই তো এখন যাবে মিনায়। এখন ওইখানে মোয়াল্লিম বলতে আপনি খেয়াল রাখবেন, ওইখানে মোয়াল্লিম বলতে আমি না, আপনি বলবেন যে আমাদের মোয়াল্লিম, আপনাকে বলে তোমার মোয়াল্লিম কে, আপনি বলবেন যে মুফতি জসিমউদ্দিন রহমান সাহেব, কেউ চিনবে না, এটা বলে লাভ নাই। এইখানে এই মোয়াল্লিম না, মোয়াল্লিম বলতে আসলে এজেন্সি, সৌদি সরকার হজের কাজগুলো সম্পাদন করার জন্য গাড়ির ব্যবস্থা করা, তাবুর ব্যবস্থা করা, এটার জন্য যে এজেন্সিগুলো দেওয়া আছে, তুমি 500 হাজির ব্যবস্থা করো, তুমি 1,000-এর, তুমি 5,000-এর, এই যে এজেন্সিগুলো দেওয়া আছে ওদের নাম হচ্ছে মোয়াল্লিম, ওদের নাম কি, মোয়াল্লিম, আর ওদের ওই এজেন্সিটার নাম হল মক্তব, কি নাম, মক্তব, তো আপনারা বলছেন সহজ বাংলা মক্তব, আমাদের সাহেব মক্তব সকালে চলে, এই মক্তব মানে আসলে অফিস, তাহলে কত নাম্বার অফিস, এই মোয়াল্লিম অফিস আছে, কত নাম্বার মোয়াল্লিমের অধীনে আপনি আছেন, ওই মোয়াল্লেমের গাড়িতে দেখবেন ওই নাম্বার দেওয়া আছে, প্রত্যেক গাড়িতে নাম্বার দেওয়া আছে, যে যেই মোয়াল্লেমের আন্ডারে সে ওই মোয়াল্লেমের গাড়ি উঠবেন, আর এক মোয়াল্লেমের গাড়ি উঠলে সর্বনাশ, আপনি নিজে আরেকটা বুঝি। আপনার এই নাম্বারের উপর ভিত্তি করে আপনাকে তাবুর কার্ড দেওয়া আছে, আপনি এখন মিনা যাবেন, মিনার আগে একটা তাবুর কার্ড দিবে, এই কার্ডটা আপনার সাথে রাখতে হবে, এই কার্ডটা নিয়ে আপনি ওখানে গাড়ি নিয়ে যাবে, গাড়িতে নিয়ে আপনাকে মিনার তাবুর দরজার সামনে নামাবে, নামাইলে পরে গেটে কালা লোক আছে, ওই যে আমাদের কালু বাইরে আছে না, ওই যে নাইজেরিয়ান, ওদেরকে গেটে রাখা হয়, ছেলেরা আছে লম্বা লম্বা ছেলেরা ওরা থাকে, ওরা আপনাকে ওই কার্ড না দেখে ঢুকতে দিবে না, তো কার্ড দেখে ঢুকেই, এখন কার্ড আপনি আনেন নাই, তাবুর ছবি আছে ভিতরে, আপনার নাম্বার লেখা আছে, আপনি কত নাম্বার তাবুর এটা লেখা থাকবে, এই তাবুতে আপনি বাসে উঠে গেলেন, বাসে উঠে গিয়ে মিনায় আপনার তাবুর সামনে নামাবে, তাবুতে গেলেন, রাত্রি নিয়ে গেল আপনাকে, কিন্তু এই রাত্রে কোনো কাজ নাই, রাত্রে গিয়ে আপনি ওখানে ঘুমান, ফজর নামাজ পড়েন, মূল কাজ তো আপনার 8 তারিখ থেকে, ওইখানে আপনি সকালবেলা গোসল টোসল করেন, ঘুমান, খান, নাস্তা খান, একটা কাজ করবেন, এই 8 তারিখে যে আপনি মিনায় গেলেন, আপনার তাবুটা কোন জায়গায়, খুঁড়ি নাম্বার আছে, আশপাশে লোকেশন কি আছে, রাস্তা কোন দিকে কি আছে, এইটা দেখে নেন, কারণ হচ্ছে এই আমাদেরকে আবার আরাফাতের থেকে মুজদালিফা শেষ করে এই তাবুতেই আসতে হবে, এইখানেই লোকেরা হারায়, তাবু খুঁজে পায় না, হারায়, পরেশান হয়, এই জন্য আমরা তো রাত্রে চলে যাচ্ছি, 8 তারিখ সকালে উঠে আপনি আপনার তাবুটা কোন জায়গায় আছে, খুঁটি নাম্বার কত আছে, আশপাশে লোকেশনটা কি আছে, এরকম কিছু চিনে নেন, তাহলে সুবিধা হলো, আবার যখন আমরা রাতের বেলায় আসবো তখন আর চিনতে অসুবিধা হবে না। তো আমরা এখন 8 তারিখ অতিক্রম করছি, লেখা আছে এহরাম বাঁধা অবস্থায় মিনায় আসুন, আজকের জোহর, আসর, মাগরিব, এশা এবং 9 জিলহজের ফজরের সালাত মিনায় আদায় করা এবং রাত্রি মিনায় অবস্থান করা সুন্নাত। কয়েকটা নামাজ হল, 5 উক্ত নামাজ রাত্রি যাপন করলেন, এটা সুন্নাত। কিন্তু এখানে খেয়াল রাখবেন, আমি লেখছি তো মাসলা ঠিকই যে 9 তারিখের ফজরের নামাজ এখানে পড়তে হবে, বাস্তবে আপনি যেরকম মিনায় আসছেন রাত্রে, ঠিক আবার ওই রাত্রি 12টার মধ্যে দেখবেন যে গাড়ি এসে গেছে, ওই রাত্রি আপনাকে নিয়ে যাবে কোথায়, আরাফাতের ময়দানে, কারণ সকালের জন্য অপেক্ষা করলে আপনি ফেল করবেন, এই জন্য ওই 12টা পর্যন্ত থাকলেই তো অর্ধেক রাত্র হয়ে গেছে, রাত্র থাকা হয়ে গেছে, ওরা আগেই নিয়ে যাবে, ফজর পর আর এখানে হল না, আমাদেরকে রাত্রি আরাফাতের ময়দানে নিয়ে যাবে, আরাফাতের ময়দানে গিয়ে ফজর পড়লেন, এই 9 তারিখের ফজর হলো ওখানে আরাফাতের ময়দানে, এবারে 9 তারিখে আপনি চলে গেছেন, দেখেন দ্বিতীয় দিন 9 জিলহজ, আরাফার ময়দানে যেতে হবে, আপনি চলে গেলেন আগে এবং সেখানে পৌঁছে জোহর এবং আসরের সালাত, কসর অর্থাৎ সফরের সালাত ও জামা অর্থাৎ একত্রে পড়তে হবে, আরাফাতে উকুফ করা মানে অবস্থান করাই হল হজের মূল রোকন এবং ফরজ, আরাফাতে সূর্য অস্ত পর্যন্ত থাকতে হবে, এটা ওয়াজিব। দেখেন আরাফাতে অবস্থান করা ফরজ, সেটা 1 মিনিট হোক, 1 ঘন্টা হোক, অবস্থান করা ফরজ, কিন্তু পুরা সূর্য অস্ত পর্যন্ত থাকা কি ওয়াজিব, কাজেই কেউ আরাফাতের ময়দানে থাকলো আবার আগেই চলে আসলো, ফরজ আদায় হলো ঠিকই, কিন্তু ওয়াজিব তরকেন দম দিতে হবে তাকে, তো পুরা সময় থাকতে হবে, এই জন্য লেখা আছে এখানে সূর্য অস্ত পর্যন্ত থাকতে হবে, এটা ওয়াজিব, সূর্যাস্তের আগে চলে গেলে দম দিতে হবে, আরাফাতের ময়দানে ইবাদত, জিকির আজগার, দোয়া, তাসবিহ তাহলিল, তেলাওয়াত, সালাত ইত্যাদি পাঠ করবেন, সূর্যাস্তের পর মুজদালিফার উদ্দেশ্যে আরাফাতের ময়দান ত্যাগ করবে এবং রাতে মুজদালিফার মাগরিব ও এশার সালাত এশার ওয়াক্তে একত্রে পড়বে এবং সমস্ত রাত্রি অবস্থান করবে মুজদালিফায়। মিনায় জামারাতে নিক্ষেপ করার জন্য 70টি কঙ্কর এখান থেকে সংগ্রহ করবে, 70টার জন্য কেউ যদি 13 তারিখে মারতে চায় তাহলে 21টা বেশি নেবে, মুজদালিফায় ফজরের সালাত পরে মিনায় মিনার উদ্দেশ্যে রওনা হবেন। আচ্ছা এখন আমি 9 তারিখটাকে একটু ক্লিয়ার করে দেই, আমরা 9 তারিখে আছি কোথায়, তাহলে আরাফাতের ময়দানে, আরাফাতের ময়দানটা মনে করেন আমরা, আপনারা খেয়াল করেন এটি হল আরাফাতের মাঠ, এই বিশাল মাঠ আরাফাতের মাঠ, এটা ধরেন মুজদালিফার মাঠ, এইটা আপনার ধরেন মিনা, মিনার মাঠ, আপনি 8 তারিখ রাত্রে ছিলেন এই মিনায়, এরপরে 9 তারিখ চলে গেলেন আরাফা, আরাফাতে আপনি এখন নয় তারিখে আছেন। আরাফাতে নয় তারিখের সূর্য ঢলার পরের থেকে, মানে জোহরের টাইম হওয়ার পর থেকে আরাফাতের উকুফ অবস্থান করা শুরু হবে। এর আগে আপনি গোসল করতে পারেন, গোসল করা ফজিলত বেশি। আরাফাতের দিন আরাফাতের ময়দানে গোসল করা হাজিদের জন্য অনেক সওয়াবের কাজ, সুন্নাত। আর অপরদিকে গায়রে হাজি যারা হজ করতে যায় নাই, এদের জন্য আরাফাতের দিন রোজা রাখা অনেক বড় ফজিলতের কাজ, সুন্নাত। তো আরাফাতের দিন হাদিসে আসতে দেখবেন, এখানে হাদিসে আছে অনেক ফজিলতের দিন, দোয়া কবুলের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন। হাদিসে বলা আছে যে শয়তান ওই দিন যত লজ্জিত, দুঃখিত, অপমানিত এবং কি হয় বেইজ্জত হয় এরকম আর কোনো দিন হয় না। শয়তানের দিন মাথায় মাটি মারতে থাকে, কারণ দেখে যে বনি আদমকে আল্লাহ তাআলা সবাইকে মাফ করে দিচ্ছেন। আরাফাতের ময়দানে পড়ার দোয়া আছে, আমি এইটা যেহেতু দিনওয়ারি কাজ দেখাচ্ছি এই জন্য আবার এর বিস্তারিত পরে আছে, ওইখানে সব দোয়াটো আছে যে কি দেওয়া আছে। তো নয় তারিখে আপনি আরাফাতের ময়দানে জোহরের আগে গোসল করে নিলেন, গোসল করার পরে আপনি ওখানে দুপুরে জোহর আসর একসাথেই পড়ব, এটা হজের মাসালা। এখানে বিভিন্ন মুফতিদের বিভিন্ন কথা আছে, কিন্তু আমরা যেটা এই বইতে লিখে দিয়েছি যে আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জোহর আসর একত্রে পড়েছেন, দুই দিকে দুই কসর এবং জমা। ভালো কথা আমার কাছে, এই কেসটা ভালো কথা আমার কাছে, এইটা এটা রয়ে গেছে, ঠিক আছে যাই পাশে বসেন। ঠিক আছে, ওই যে একটা সাইড ব্যাগ দেখাইছিলাম না, এইটা ওই যে মক্কার থেকে মিনায় যাওয়ার সময় ওই সময় এই কথাটা রয়ে গেছে, খেয়াল ভালো করছেন মনে করছেন। সাইড ব্যাগটা গুলো আনতে আবার, আর এগুলো আমি প্যাকেট করেন না, সাইড ব্যাগটা আমার কাছে দেন। আপনি আরাফাতের থেকে এই যে মিনায় যে আমরা 8 তারিখে যাব, খুব খেয়াল করেন হজের হেরাম বেঁধে মিনায় যাবো, যে আমি একটু ব্যাগ করে পিছনে আসছি এবার, মিনায় যাওয়ার সময় এই ব্যাগটা কি কি নিব, এই ব্যাগটা ছোট হয়েছে এই জন্য আপনাকে এই ব্যাগ নিয়ে মিনায়, মিনার থেকে আরাফাতে, আরাফাত থেকে আবার মুজদালিফা, মুজদালিফাতে আবার মিনা, এই সময় যদি বড় ব্যাগ নেন তো একটা জায়গা আছে চাপ খাইবেন আপনি, ওই যে আরাফাতের ময়দান থেকে গাড়িতে যেখানে নামাই দিবে সেখান থেকে মুজদালিফায় ঢুকতে এমন চাপ পড়ে যে আল্লাহ হেফাজত করুক, বুড়ো বুড়ো মানুষ থাকলে পড়িয়ে যায়। তো এই জন্য ব্যাগটা বেশি না নেওয়া, পরে শেষ পর্যন্ত ব্যাগের কারণে পড়ে যাবেন। এই ব্যাগটা নেবেন কি এই কয়দিনে যা প্রয়োজন, এই কয়দিন আপনি এহরাম পরা অবস্থায় আছেন, এর মধ্যে তারপর একটা লুঙ্গি নেবেন, হ্যাঁ বাসার থেকে এহরাম পরে, বাসার থেকে একজোড়া এহরাম পরলো আর একজোড়া সাথে নিবে, দুইটা এই জন্য বলছি, ওই যে আরাফাতের মাদানে গোসল করবেন কেমনি করবেন, এই অথবা একটা কাপড় নাপাক হয়ে গেল তো কাপড় চেঞ্জ করা যাবে, এহরাম অবস্থায় কাপড় চেঞ্জ করা যাবে, গোসল করা যাবে, উজু করা যাবে, এর কোনো নিষেধ নাই। আপনি এই জন্য একজোড়া এহরাম তো পরা আছেন, আর একজোড়া এহরামের ভিতরে আছে, এর ভিতরে এরকম ভাবে ওই অনেকে যে পাম্পের বালিশ নেয়, দরকার নাই, এটাই তো বালিশ আছে, পাম্পের বালিশ, ওই পাম্পের বালিশও আছে, এটা রাখতে পারেন ভিতরে, আরাফাতের ময়দানে মাথায় দিতে পারেন। এরপরে এই আপনার কি থাকবে, একটা ম্যাট থাকবে, চাদর থাকবে, চাদরটা ওই মুজদালিফার মাঠে বিছাবার জন্য একটা চাদর থাকবে, এরকম ভাবে আপনার লুঙ্গি থাকবে, একজোড়া জামাও নেবেন, কারণ আপনি আসলে যে মিনায় থাকবেন যে 10 তারিখে পাথর মেরে তো হালাল হয়ে গেলে তখন কাপড় চোপড় চেঞ্জ করবেন, তখন কিন্তু মিনায় বসে আপনার এই কাপড় চোপড় পরতে হবে, এহরামের কাপড় নিয়ে গেছেন আর কোনো কাপড় নেন নাই, তখন দেখা যাবে আপনার এহরাম পরে থাকতে হবে। তো এই জন্য এর ভিতরে এক সেট পাঞ্জাবি জামা, এক সেট নিয়ে চল, বেশি নয়, বেশি নিয়ে তো আপনি থাকবেন এখন দুই দিন, পাঞ্জাবি পায়জামা বা লুঙ্গি যাটাই পরেন, গামছা একটা, গামছা লুঙ্গি জামা পাঞ্জাবি, আর কি করবেন এহরামের কাপড়, এই জুতা তো দুজোড়া থাকবে, আর হলো কি, হ্যাঁ শুকনা খাবার দাবার কিছু এখানে নিতে পারেন সাথে, এগুলো আরাফাতের ময়দানে যথেষ্ট খাবার দেয় এগুলো, হ্যাঁ আরাফাতের ময়দানে কম খাওয়া ভালো, ওই যে জুস তো দিবে কাল ফ্রি, এগুলো কম খাওয়া। আমরা যেটা করছি এবছর বোধহয় পারবো না এটা, কারণ এটা কষ্ট হয়, আমরা এত বছর পর্যন্ত আমাদের সাথে পুরান যারা গেছে তারা জানেন আমরা আরাফাতের ময়দানে গিয়ে তাঁবুতে থাকি না, তাঁবুর থেকে আমরা সোজা চলে যাই মসজিদে নামিরায় যেখান থেকে খুতবা দেয়, ওইখানে আমরা থাকি, ওখানে মেয়ে লোকের আলাদা জায়গা আছে, পুরুষ আলাদা জায়গা আছে, বিশাল মসজিদ, তাঁবুতে আপনার ধুলা বালু, রৌদ্র পরে, আর ওটার ভিতরে এসি, তাঁবুতে বাথরুমে লাইন পরে 7-8 জন, এক একটা 15-20 জন এক একটা বাথরুমে তাঁবুতে, আর ওখানে গেলে বাথরুম আছে অনেকগুলো আর সবগুলো সুন্দর ব্যবস্থা, পরিষ্কার পরিচ্ছন্ন। আমরা কষ্ট হয়, কষ্ট এই জন্য আমি বলি, তাঁবুতে থাকলে খাওয়ান ভালো পাওয়া যায়, দুপুরে খাওয়ানটা মোয়াল্লিম দেয়, মসজিদে গেলে ওখানে খাওয়ন পাওয়া যায় না। আচ্ছা তাবুতে থাকলে রাস্তায়ও খাওয়ন, প্রচুর খাওয়ন দেয়। আপনি কি খাইতে চান? আইসক্রিম পর্যন্ত মানুষে খাওয়ায়, ফ্রি দেয়। এখন ওই তাবুতে গেলে আপনার ওখানে খাওয়ন পৌঁছতে পারে না, প্রচুর চতুর্থ ভিড় থাকে। আপনি ওইতে ঢুকলেন, ঢুকার পরে বাথরুমে যাইতে পারবেন, উদ্দেশ্য করবেন, আর বাইরে প্রচন্ড ভিড়, বাইরে থেকেও ঢুকতে পারবেন আর। তো যে কারণে এক তো লোক খাওয়ার কষ্ট পাওয়া যায়। অবশ্য আমি আগে তো লোক কম ছিল, আমি তাবুতে নিজে গিয়ে একেবারে হাতে করে খাবার নিয়ে আসছি, এইবার আর এটা পারা যাবে, কারণ এবার লোক আমাদের একটু বেশি। এরপরে যেহেতু আমরা তাবু ছেড়ে চলে আসছি, আমরা যাওয়ার সময় গাড়ি আর ওই যে মোয়াল্লেমের গাড়ি, ওই গাড়িতে আর জায়গা পাবো না, পাইতে হইলে আমাদেরকে আবার সে লাস্ট ট্রিপে দেরি করতে হবে। তো তখন যাইতে ভাড়া গাড়িতে করে অথবা হেঁটে যেতে হবে। তো হাইটে যাইতে খুবই কষ্ট হয়, হাঁটার তো সম্ভব না, গাড়িতে গেলে ভাড়া গাড়ি যেতে হয়। তো দেখা যায় ভাড়া গাড়িতে গিয়ে আর সবার কাছে টাকা পয়সাও থাকে না এরকম। তো যাই হোক, একটা বিষয় আছে, অনেক সুবিধাও আছে অসুবিধাও আছে। হজটা ঠিক মতো হয়, আরাফাতের ময়দানে নামিরা মসজিদ, যেখান থেকে ইমাম খুতবা দেয়, নামাজ জোহর একসাথে পড়ায়, সেখানে জামাতে নামাজ পড়া, ওই মসজিদে অবস্থান করা, যেখানে আল্লাহ রসুলের ওই মসজিদটা হচ্ছে ওইখানে যেখানে আল্লাহ রসুলের তাবু ছিল, কাজে আপনি সেইখানে অবস্থান করতে পারছেন, এটা অনেক ফজিলতের বিষয়। এরপরও আমাদের যদি পুরো গ্রুপ একমত হয়তো আমরা এটা করতে পারি, সেটা আলোচনা করে আমরা নিব। তো যাই হোক, আচ্ছা সেটা আমরা পরে আলোচনা করবো ইনশাল্লাহ, আজকে এখন সে আলোচনা হচ্ছে না। আরাফাতের ময়দানে আপনি গেলেন, আরাফাতের ময়দানে বললাম জোহর আগে গোসল করলেন, ওই আরেকটা পড়বেন এহরামের কাপড় পরা অবস্থায় আপনি, না না ঠিক আছে, এহরামের পরা অবস্থায় তো আপনি গোসল করতেছেন, কাপড় চাপড় ওইটা পরা অবস্থায় শরীর যা ঘষা মাজা করলেন, এরপরে গামছা দিয়ে আপনি শরীর মুছতে পারবেন, নিষেধ না, মুছে আপনি এহরামের কাপড় পরিবর্তন করে আর একটা এহরামের কাপড় পরলেন, হ্যাঁ তাও পরা যাবে, অর্থাৎ সিলাইবিহীন কাপড় পরা যাবে, অসুবিধা নেই, সিলাইবিহীন কাপড় পরা, সাদা কাপড় পরা একটা আলাদা সব, সেজন্য পরা হয়। হাদিসে বলা আছে যে তোমরা তোমাদের সাদা কাপড় পরো, সাদা কাপড় দিয়ে মৃত্যুদের দাফন করো, এটা ভালো, এই জন্য সাদা কাপড় পরা হয়। আমি ওই এহরামের কাপড়ের জন্য সাদা লুঙ্গি আছে না, সাদা লুঙ্গি একজোড়া কিনি, তো দুইজোড়া লুঙ্গি কিনে নেই, এহরামের কাপড়ে উঠিয়ে দিয়ে চালাই, পরে আবার সেলাই করে লুঙ্গি ব্যবহার করি, সমস্যা নেই, এটা তো এটাও করা যায়। ওই যে সাদা লুঙ্গি আছে না, সাদা লুঙ্গি বাজারে কিনতে পাওয়া যায় সেলাই করা ছাড়া, তো সাদা লুঙ্গি কিনে আপনার এহরামের কাপড় বানাই দিলাম, এরপরে হজের শেষে এসে কি করব, ওইটাকে সেলাই করে লুঙ্গি বানিয়ে নেওয়া যায়, সমস্যা না। তো যাই হোক, আপনি ওখানে বসে এগুলো পরে গোসল করবেন, গোসল করে তারপরে কি করতে পারেন, এহরামের কাপড় চেঞ্জ করবেন, চেঞ্জ করে আপনি এবারে জোহর আসর একসাথে পড়া হলো, আমরা একসাথেই পড়বো, আল্লাহ রাসূলের সুন্নাহ ওইটাই। ওখানে গেলে কিছু গন্ডগোল দেখবেন, কেউ ফতোয়া দিবে যেহেতু ইমামের পিছনে পড়লে একসাথে পড়তে হবে, নইলে আলাদা আলাদা জোহর সময়, জোহর আসর সময় আসর, এসব কিছু ঝামেলা আছে, ফেকি বিষয় নিয়ে কিছু আমাদের ফতোয়া আছে। তো আমরা এদিকে আর যাই না, আমরা জামাতই পড়বো, তাবুতে আমরা জামাত করবো ইনশাল্লাহ, জামাতে করবো জোহর আসর কসর এবং জমা, জোহর দুই রাকাত, আসরও কি দুই রাকাত, মাঝখানে আর সুন্নাত পড়া নাই, সুন্নাত পড়লে পরে পড়বেন, একই মহিলারাও জামাতে পড়তে পারবে, ওই যে আমাদের পিছনে জামাত করবে তারা, অথবা তারা আলাদা নামাজ পড়লো, দুইটাই করতে পারে। তাবুতে তারা আমাদের সাথেই থাকবে, আলাদা পর্দা দেওয়া থাকবে, এরকম এই এখন যেরকম পর্দা ভিতরে আছে তারা, ওখানে আলাদা পর্দা থাকবে। তো এরকম ভাবে মহিলারা মক্কাতেও মদিনাতেও যে বাড়িতে থাকবে, তাও কাছাকাছি থাকবে, আমাদের সাথেই থাকবে আলাদা রুমে, মহিলা আলাদা রুমে থাকবে, আমাদের গ্রুপে সবাই আমরা ওইভাবেই থাকবো, পুরুষরা এক এক রুমে চারজন পাঁচজন ছয়জন করে, আর মহিলারা আলাদা রুমে থাকবে। মদিনার বাসাটা খুব ভালো হবে, মক্কায় একটু কনজাস্টেড হয়, এটা সবসময় হয়ে আছে। তো যাই হোক, আমরা এভাবে আরাফাতের ময়দানে এখন আছি, জোহর আসর পড়লাম একসাথে, কসর এবং জমা, কি নাম কসর মানে জোহর দুই রেখা, আসর দুই রেখা, কসর বলে এটাকে, জমা মানে ওই যে জোহর আসর একসাথে পড়া জোহরের টাইমে, এরপরে দোয়া করা। দোয়া কি আছে এটা দেখবেন, এখানে লেখা আছে একটা দোয়া, এটা এখানে এই সংক্ষিপ্তের মধ্যে নাই, পরে আলোচনায় আছে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া আলহামদু আলা কুল্লি শাইইন কাদির, দোয়াটা আছে লেখা, আপনারা দেখে নেবেন ওই দোয়া ওখানে পড়া। এইভাবে সূর্য অস্ত পর্যন্ত আরাফাতের ময়দানে দোয়া করতে থাকা, এটা একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থান, দোয়া কবুলের জায়গা, মনের থেকে এখানে হই হুল্লোড় করার চেয়ে বরং একা একা দোয়া করা ভালো, মনের থেকে দোয়াটা বেশি আসে, আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়ে কান্নাকাটি করা, এভাবে সূর্য অস্ত পর্যন্ত দোয়া করলেন। সূর্য অস্তের পরে এরপরে আমাদের গাড়ি ছাড়বে, আমরা গাড়িতে চলে যাব। তো এখন যাব মুজদালিফায়, এই সূর্য অস্তের পরে যাব কোথায়? সূর্য অস্ত হয়ে গেল মাগরিবের টাইম, কিন্তু মাগরিব পড়া যাবে না, সূর্য অস্তের পরে মাগরিব পড়া যাবে না। আজকে মাগরিবের টাইম হবে এশারের সময়, মুজদালিফায় গিয়ে কাজে আগে পড়ার কোন সুযোগ নাই। আপনি আরাফাতের ময়দান থেকে সূর্য ডুবার পরে এবারে পায়ে হেঁটে ঘোড়ায় গাড়িতে চড়ে যেভাবে হোক মুজদালিফার মাঠে চলে আসলেন, মুজদালিফা। এই মুজদালিফা এসে, মুজদালিফা এসে প্রথম কাজ হল ওযু ইস্তিনজা করে মুজদালিফা, ওযু ইস্তিনজা করে জোহর কি মাগরিবের নামাজ প্রথমে তিন রেখা, মাগরিবে কসর নাই, মাগরিবে কসর হবে না, মাগরিবের নামাজ তিন রেখাত পড়তে হবে। এরপরে এশার নামাজ দুই রেখাত, কয় রেখাত? মাঝখানে সুন্নাত নাই, সুন্নাত পড়লে ওই সবটা পড়ার পরে, মানে মাগরিব এবং এশার নামাজ পড়ার পরে আপনি সুন্নাত পড়েন, বেতের পড়েন, হ্যাঁ পড়বেন বেতের পড়বেন, এগুলো ওগুলো আলাদা পড়বেন একা একা, কিন্তু প্রথমে মাগরিবের তিন রেখাত ফরজ জামাতে হবে, এরপরে এশার দুই রেখাত ফরজ জামাতে হবে। এখানেও কসর এবং জমা হল, প্রথমটা ছিল জোহরের সময় আমরা আসরকে নিয়ে পড়েছি, এটা ছিল জামা তাকদিম বলে, কি বলে এটাকে? মানে আগে নিয়ে যাওয়া। আর এই যে মাগরিবকে নিয়ে গেলাম এশার সময়, এটাকে বলে জমায়ে তাখির, কি বলে এটাকে? জমায়ে তাখির, মানে দেরি করা, বিলম্ব করা। এইভাবে জোহর মাগরিব এসে আমরা মুজদালিফায় পড়লাম। মুজদালিফায় এখন কাজ হল এখান থেকে পাথর সংগ্রহ করা, পাথর সংগ্রহ এখান থেকে করতে পারেন, যে কোনো যা করা যায় এখান থেকে করাটাই ভালো, পাথর পাওয়া যায় এখানে। আর এখন আপনার সংগ্রহ করা লাগবে না, এখন সৌদি আরবের ওই যে আমাদের যে স্কাউট আছে, সৌদি আরবের স্কুলের ছেলেরা ওই বিভিন্ন জায়গায় পাথর নিয়ে দাঁড়াই আছে সুন্দর প্যাকেট করে, একেবারে আপনার জন্য দৌড়ই আসবে, সব প্যাকেট আনে, এক প্যাকেটে আপনার দশজন আর তা ভালো থাকে। তো এরকম ভাবে ওরা পাথর দিয়ে যায়, যাই পাথর দিয়ে গেলে দিয়ে গেলে না গেলে আপনি টোকাই নেবেন, পাথর নিয়ে রাত্রে আপনি ইবাদত করেন, ঘুমান, অসুবিধা নাই, ক্লান্ত আছেন ঘুমাই পড়েন। এইভাবে ফজর হয়ে গেল, নয় তারিখের দিন গত রাত্রের ফজর কোথায় হচ্ছে? এখন মুজদালিফায়, মুজদালিফায় ফজর হয়ে গেল। আপনি ফজরের নামাজের পরে এবারে মিনায় যাবেন, কোথায় যাবেন? মিনায় যাবেন। মিনায় গিয়ে তাবুতে, এখানে একটা কথা ফাঁকে বলে রাখি, বর্তমানে আমাদের যে তাবু বাংলাদেশিদের জন্য এটা এখন মুজদালিফার মধ্যেই পড়ছে, কাজে আমাদের জন্য এখন আর বেশি ঝামেলা না, ঝামেলা একদিকে সুবিধা দেওয়ার সুবিধা, টের পাইবেন পাথর মারতে গেলে আর কি। তো যাই, করার কিছু নাই, সিস্টেমটা এইভাবে এখন, যেটা হয় মেনে নিতে হবে। আমাদের বাংলাদেশিদের জন্য আর পাকিস্তানি ইন্ডিয়ান এই হাজিরা যে এলাকায় থাকে ওটা মিনার একেবারে শেষ সীমানা, মুজদালিফার ভিতরেই বসতে বলতে গেলে। তো যাই হোক, আমরা ওই মাঠের থেকে আমাদের তাবুতে চলে আসবো। এটা কোন তাবু? মিনার তাবু, হ্যাঁ, যেখানে আমরা 8 তারিখে ছিলাম। এই আসার সময় অনেকে হারাই যায়। আর আমরা মূলত এখানে আরো একটা কথা বলে দেই, আমরা মূলত ওই যে আরাফাতের ময়দান থেকে আসব, এসে আমরা প্রথমে তাবুতেই ঢুকবো, কারণ তাবু যেহেতু মুজদালিফার ভিতরে, আমাদের তাবুতে ঢুকে ওইখানে ইকরের ব্যবস্থা নিয়ে সবকিছু রেখে রেখে তারপরে আমরা চাদর নিয়ে মাঠে গিয়ে শুয়ে থাকবো, মুজদালিফার মাঠে। এইটা আমরা করি যেটা আর কি। অথবা মনে হতে পারে যে আমরা আসার সময় মুজদালিফা মাঠে থেকে গেলাম, একবারে মিনার তাবুতে আসলাম, সেটা আমরা সুবিধা অসুবিধা দেখে বুঝে করবো আর কি। আমরা এখন মিনার তাবুতে আবার চলে আসলাম, মিনার তাবুতে এসে গেছি। এখন কয় তারিখ হয়ে গেল? 10 তারিখ। দেখেন আবার 10 তারিখ, দেখেন হজের তৃতীয় দিন, 10 জিলহজ। এখানে দেখেন মিনায় পৌঁছার পর এই দিনে প্রধানত 4টি কাজ করতে হবে। কয়টা কাজ? 10 তারিখে জিলহজের কয়টা কাজ? 4টা কাজ। কি কি? আমরা এখানে দেখেন তাবুতে গিয়ে আমরা একটা সময় নেব, বিশ্রাম নিয়ে নাস্তা করে এরপরে আমরা ওখান থেকে একসাথে যাব। আজকে 4টে কাজ করতে হবে আমাদেরকে, তো 4টার আমরা 3টা আজকে করব, 1টা আজকে করব না, ওটার জন্য সুবিধা আছে। ওটা 11 তারিখে করা যাবে, 12 তারিখ না, 12 তারিখ সূর্য অস্তের আকুন্দ করা যাবে, 13 তারিখ না, 12 তারিখ করতে হবে। তা দেখে দিয়েছে এখানে, এখন প্রথম কাজ হচ্ছে আজকে এই যে আপনি মিনার থেকে এই মুজদালিফার থেকে যে মিনে আসবেন, মিনে আসতে মিনায় 3টা জমরাত আছে, কয়টা জমরাত আছে? 1টা শয়তান, 1টা শয়তান, এ একটা শয়তান, মানে আগে শয়তান ছিল পিলার, এখন গেছে চ্যাপ্টা হইয়া, মানে দেওয়াল হয়ে গেছে এখন, এই জন্য আমি উপায় লিখছি কি, মানে এইভাবেই আছে এখন। তো একটা বিশাল লম্বা দেওয়ালের মতো, ওর চারদিকে রিং বসানো আছে, আপনি ওখানে পাথর মারলে পাথরটা নিচে গিয়ে পড়বে, দোতলা আছে, তিনতলা আছে, ছাদ আছে, এরপরে আবার আন্ডারগ্রাউন্ডে আছে, গাড়ি দিয়ে মারা যায়, লিফট আছে, প্লেনে এসে আবার নেমে ওখানে মারে, ওখানে সবই আছে। এখন আর যদি কেউ মরতেও চায় ওখানে, ইচ্ছে করলেও মরতে পারবে না, আগে খুব বেশি মরতো ওখানে মানুষ, এখন আর ভিড় হয়ই না। তো যাই হোক, তারপরে মৃত্যু করে থাকলে তো হবেই, যেখানে হোক। আপনি এখন মজদালাবাদ থেকে এসে মিনায় তাবুতে রইলেন, তাবুর থেকে আমরা এখন বের হব আজকের কাজগুলো করতে। প্রথম কাজ হচ্ছে আমরা এখান থেকে চলে আসব, প্রথম জামারা অতিক্রম করব, দ্বিতীয় জামারা অতিক্রম করব, তৃতীয় জামারা, অর্থাৎ যেটা হারামের কাছে, যেটা জামারা ধরে আঁকা বা বলে এটাকে, যার আঁকা বড় শয়তান, যেটা এই বড় শয়তানকে সাতটা পাথর মারতে হবে। কয়টা পাথর? এমনকি একবারে সাতটা মেরে দিলে হবে? একটা হবে, কয়টা হবে? পাথরগুলোর পরিমাণ হবে ছোলা বুটের মতো অথবা খেজুরের বিচির মতো। মারার সিস্টেম হচ্ছে এরকম, এই তিন আঙ্গুল এরকম থাকবে, এই দুই আঙ্গুল এরকম থাকবে, পাথরটা দুই ধরে বিসমিল্লাহ আল্লাহু আকবার ওই দেওয়ালের উপরে লাগানো, যাতে নিচে পড়ে যায়, জোরে মারলেন ছিটি আবার বাইরে চলে আসলো, এটা হবে না। আবেগে জুতো মারা না, আমি বইটা লিখে দিয়েছি, ওই শিক্ষার অংশ দেখবেন যে আপনি শয়তানকে পাথর মারছেন। তো ইব্রাহিম আলাইহিস সালাম শয়তান দেখেছিলেন, তিনি মারছেন, আপনি তো শয়তান দেখেন, আপনি কারে মারতেছেন? অনেক বলে এরকম কথা, ওটা উত্তর দেওয়া আছে এখানে। মূলত প্রথম হল যে নিজের নফস শয়তান, একে পাথর মারা, যে আমি শয়তানের অনুসরণ করবো না। এই জন্য একটা দোয়া আছে, বিসমিল্লাহি রেজা আনলির রহমান আরাগামানলির শৈতান, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, শয়তানকে অপমান করার জন্য আমি পাথর মারলাম। বিসমিল্লাহ আল্লাহু আকবর, বিসমিল্লাহ আল্লাহু আকবর, বিসমিল্লাহ আল্লাহু আকবর, এরকম সাতটা পাথর মারলেন, একবারে মারবেন না, সাতটা সাতবারে পাথর মারা হয়ে গেল এক নম্বর কাজ। দশ তারিখের এক নম্বর কাজ কি? কয়টা শয়তানকে? এবার মিলান, প্রধানত চারটা কাজ করতে হবে। এই দিনের প্রথম কাজ হল দুপুরের পূর্বে জামারাতুল আকাবায় সাতটি কঙ্কর নিক্ষেপ করা ওয়াজিব, বড় শয়তান। দুপুরের পূর্বে এটা হল সহি সুস্থ মানুষের জন্য, অসুস্থ রুগ্ন বৃদ্ধ লোকদের জন্য বিকেলে মারাও যায়, বিকেলে মারাও। আর এখন সৌদি আরবের আলেমরা বলে দিয়েছেন যে সারাদিন মারা যাবে, কারণ এখন সবাই মাজুর, এই জন্য বিকেল বেলাও মারা যায়, এটা সমস্যা নেই, এমনও যায় আগের থেকেই যায় আছে এটা, তবে মাজুরদের জন্য, বড় শয়তানকে। হ্যাঁ আচ্ছা, মারলেন, বাকি দুইটা কি কাজ নেই আজকে, পরে বাজে থামো, কালকে আসতেছি আমরা। এই তো এভাবে বড় শয়তানকে সাতটা পাথর মারলেন, কাজ একটা শেষ। পাথর মারার পরে এই দিনের দ্বিতীয় কাজ হল কেরান ও তামাত্তু হজ পালনকারীদের জন্য কোরবানি করা উচিত। পাথর মারার পরে কি? কোরবানি করা। এখন কোরবানি করা এখানে খুব খেয়াল রাখবেন, কোরবানি আমরা যেটা করি, আমরা আমাদের মধ্যে যারা স্বচ্ছ মানে সবল যারা আছে, সুস্থ সবল যারা আছে, তারা যদি চায় নিজের হাতে কোরবানি করতে, যেহেতু আমাদের চেনা জানা আছে, পাথর মেরে এসে ওখান থেকে সামনে গেলে গাড়ি পাওয়া যায়, গাড়িতে সোজা পশুর বাজার যেখানে আছে, বাজারে গিয়ে উট আছে, গরু আছে, মহিষ আছে, দুম্বা ভেড়া বকরি যা লাগে, আপনি গাড়িতে গেলেন, গিয়ে কিনে টিনে ওখানে, ওইখানে আবার জবাই করার সিস্টেম আছে, ওরা জবাই করতে চলে সিরিয়াল করে নিবে, জবাই করে ইচ্ছে করলে আপনি গোশত নিয়ে আসতে পারেন, ইচ্ছে করলে ওখানে রেখে আসবেন, বাঙালিরা আছে ওরা খাইবে, আর নইলে ওই প্যাকেট করে বিদেশ পাঠাই দেয়, যেটা আই দেশে আসে, এটা এক সিস্টেম। আর একটা হচ্ছে ব্যাংকে জমা দিয়ে দেওয়া, ওখানে আল রাজিহি ব্যাংক আছে, এই বাংলাদেশে ইসলামী ব্যাংক যাদের শেয়ার আছে, ওই ব্যাংকের মূল মালিক তো আলে সৌদি আরব, তো ইসলামী আল রাজি, আল রাজি, আল রাজি, আল রাজিহি আরবিতে আর কি, বাংলায় আল রাজি বললেই বুঝবে ওরা, এরকম ব্যাংক আছে। এছাড়া আরো বিভিন্ন রাস্তায় ওরা কুপন বিক্রি করে কোরবানি, হ্যাঁ রাস্তায় বিক্রি, বিভিন্ন জায়গায় বিভিন্ন অফিস আছে, কোরবানি বিক্রি করে উর্দুতে, আরবিতে বলে কোরবান খরিদ, দিয়ে কোরবানি খরিদ করুন, আপনাকে একটা রসিদ দিয়ে দিবে, ওই রসিদ দেওয়া মানে হচ্ছে আপনি একটা কোরবানির পশু কিনলেন, ওরা ওদের টাইম মতো জবাই দিয়ে দিবে, তাহলে সেটা ব্যাংকে জমা হয়ে গেল। এটার মধ্যে ওরা পশুর দাম নিবে, জবাই করার টাকা নিবে, এরপরে আপনার ওই যে কি বলে বিদেশ যে পাঠায়, এই প্রক্রিয়াকরণ পাঠানো এই সব টাকা ধরে, এবার বোধ হয় চারশো কয়েক হাজার ধরছে, ওটা আমার ওখানে গেলে জানবো, 450 ভিতরে আর কি, সাড়ে চারশোর ভিতরে, সাড়ে চারশোর বেশি না। আর নিজেরা দিলে এরকমই যাবে, নিজেরা দিলে একটা হলো তৃপ্তির ব্যাপার, যে নিজেরা দিতে গিয়ে আপনি নিজের হাতে কোরবান দিয়ে আসলেন, এটা তৃপ্তির ব্যাপার আছে, এছাড়া কিছু না। টাকা কম লাগবে না, কারণ টাকা এই জন্য আপনি হয়তো কিনলেন ওখানে গিয়ে সাড়ে তিনশো চারশো রিয়ালে, সাড়ে তিনশো রিয়ালে কেনা যাবে, সাড়ে তিনশোর নিচে যেগুলো কেনা যায় এগুলো কোরবানি দেওয়ার উপযুক্ত না। তো সাড়ে তিনশো রিয়াল আপনার কেনা গেল, আপনার আসা যাওয়ার খরচা আছে, আরো সময় ভাড়া বেশি। আপনি পুরো গ্রুপের টাকা একসাথে উঠাইয়া যে কজন যাইতে পারে গেল, তাহলে তাতে যাতায়াত ভাড়াটা কম পড়ে, মোটামুটি পোষায়, তাতে চারশোর মধ্যে চলে আসবে। আচ্ছা, এটা হয়। কিন্তু এক্ষেত্রে আমি বলে দেই, এক্ষেত্রে কিছু আমি এটা বলছি এই জন্য সতর্কতার জন্য, আপনারা যারা বিভিন্ন গ্রুপে যাচ্ছেন, আমি তো কোনো সময় কোরবানির টাকা সাথে নিই না, এটা হাজিদেরকে গ্রুপ করে দেই, তারা হিসাব নিকাশ রাখে, আমি সাথে যাই, সবাই কিনে মিলে কিনে তারপর কোরবানি করে, তারপরে হিসাব নিকাশ করে মাথা পিছু যে খরচা পড়ে, যে কয়টা কোরবানি ওই কয় দিয়ে ভাগ দিই আমরা, বেশি হইলে ফেরত দিয়ে দেই, কম হইলে দিতে বলি। এখানে যেটা হচ্ছে সেটা হলো এই, যে দেখা যায় বিভিন্ন গ্রুপের লোকেরা কোরবানির টাকা নিয়ে নেয়, পরে কোরবানি দেয় না, এটা অনেক প্রমাণ আছে। এজন্য যদি দেখেন এরকম বিশ্বস্ত লোক না হয়, তাহলে খামাখা কোরবানি বরবাদ করেন না, ব্যাংকে দিয়ে দেন, অনেক ভালো। ব্যাংকে দিয়ে দিলে ইনশাআল্লাহ নিশ্চিত আপনি, কারণ সৌদি আরবের লোকেরা এখন পর্যন্ত এত খারাপ হয় নাই যে আপনার কোরবানি টাকা নিয়ে তারা কোরবানি দেবে না। তারা ওই যে কয়টা কম্পিউটার আছে ওদের, কয়টা পশু না, এখানে বিভিন্ন লোক আছে, কয়টা পশু কোরবানি হলো জমা হলো, ওরা ওই কয়টা জবাই দিবে, এটা কোনো সমস্যা নাই। আর এমনও শোনা যায় যে টাকা দিয়ে দিল, অনেক আছে দেখবেন, আমরা কিন্তু আমাদের বইতে আমাদের যে আপনাদেরকে হাজার দিয়ে লিফলেট দিছি, তাদের লেখা ছিল যে কোরবানি নাস্তা বাদে, কোরবানি আমরা নেই না, কোরবানি যার যারটা আপনি করবেন। কি জন্য এই কোরবানি করা ঝামেলা, আমানতের ব্যাপার আছে। এরপরে কেউ যদি আবার এখন যে দুই নম্বর হয়ে গেছে, কেউ যদি ভালো হয় সন্দেহ আসতে পারে, শয়তান তো বসে আছে। আপনারা এই বইটা পড়বেন, মজার কাহিনী আছে মধ্যে, একটা হাদিস আসছে খুব মজার হাদিস, যখন হাজির সাহেবরা হজ করার জন্য গাঠি বস্তা নিয়ে তৈরি হয়, তো ওই হাদিস পিছনে যে শয়তান আছে, সে শয়তানও গাঠি বস্তা নিয়ে হজে রওনা হয়ে যায়। এই লেখা হাদিস লেখা আছে, এটা আমার কথা না, এটা দলিলটা কোন জায়গায় লেখা আছে, যে সে রওনা হয়ে যায় এবং সে পদে পদে হাজিকে ধোকা দেওয়ার জন্য চেষ্টা করে। এখন আপনি যাচ্ছেন তো হজে কি হবে, শয়তান ধোকা দিবে যে আমাকে হুজুরে কোরবানির টাকা নিয়ে কোরবানি দিল কিনা কে জানে, কারণ একার সাথে হচ্ছে ওখানে। আর আপনি এটা সন্দেহ করলেও তো কিছু করার নাই, এই জন্য আমরা আমাদের একেবারে পরিষ্কার লিখে দিয়েছি যে কোরবানির টাকা এই প্যাকেজের অন্তর্ভুক্ত না। অনেক আছে কম টাকা নেয়, দেখা কোরবানির টাকা এর ভিতরে, তো তাহলে কেন খামাকে এই গ্রুপে যাব, কোরবানি সহজ যেন ওইখানেই যাই, এই সুবিধার জন্য যায় শেষে কষ্ট করে, এই দশ বিশ হাজার টাকার জন্য দেখা যায় যে পুরো হজে একটা সমস্যা হয়ে যায়। অনেক আছে এই টাকা কমাইতে গিয়া ফাত্রা আছে, ফাত্রা দেখবেন এখন যারা যাচ্ছে প্রাইভেট কোম্পানিগুলো, এখন গিয়ে তাদেরকে ভালো হোটেল রাখবে, একেবারে ফাইভ স্টার মানের হোটেল রাখবে। আসলে এই হোটেলগুলো বাঙালিদের না, এরা বিদেশিরা ভাড়া করছে, ওরা আসবে দশ দিন আগে, তখন করবে কি চালাকি করে নিয়ে যাবে মদিনায়, মদিনার থেকে দুই তিন দিন আগে আসবে, তখন করবে কি, তখন ওই হোটেলে তো আর আসতে পারবেন না, না তখন ওই যে দূরে আরেকটা বাড়ি ভাড়া করে, আসতে মদিনার থেকে দুই তিন দিন আগে চলে আসতে হবে, বাড়ি করে দিবে, দূরে একটা বাড়ি ভাড়া করে ওইখানে থাকে, ওইখান থেকে হারামসে আসতে পারে না, কি আসবে দশ টিয়ার পনেরো টিয়ার ভাড়া। এরপরে বুঝায় কয়ে যে হজের জন্য আপনাদেরকে কাছে রাখছি, এরপরে হজের পরে হবে কি, হজের পরেও তো ওই বাড়ি পাচ্ছে না, হজের পরে তাড়াতাড়ি দেশে পাঠাও, আর দেশে পাঠাইতে না পারলে কি করবে, দূরে কোন জায়গায় বাড়ি ভাড়া করে যেখানে দশ মাইল আট মাইল দূর, এই ঝামেলাগুলো করে। এখন আপনি ওই পাঁচ হাজার টাকা দশ হাজার কম দেখা দিলেন দৌড়, আর হলো কি ঝামেলাগুলো পাইতে হবে, ওরা চালাকি করবে। এখন যারা বুঝদার তারা তো শেষকালে বুঝে যায়, লাগে গন্ডগোল। আর আমাদের গ্রুপ আলহামদুলিল্লাহ আমাদের এত হাইফাই গ্রুপও না, আমরা মধ্যম, আমি সবসময় বলি যে মধ্যম গ্রুপ, টাকাও তো আপনারা জানেন যে আপনারা যে পরিমাণ নিছি, এটা মধ্যম গ্রুপের টাকায় আমরা নিছি, এর মধ্যেও আমি বলি আপনাদেরকে অনেকের থেকে কম নিছি, অনেক কম, আপনারা কল্পনা করতে পারবেন না। আপনারা মনে করেন যেটা ব্যবসা, ব্যবসা কি আছে সেটা বুঝবেন যদি সব জানেন নাকি, এর মধ্যে অনেক আছে তাদের থেকে অনেক কম নিছি আমরা। একজন আলেম মানুষ যেতে চায়, অথবা একজন গরিব মানুষ আছে, অথবা একজন আমাদের বন্ধু মানুষ আছে, তো সেজন্য আমরা আপনাদের সাথে যেটা বলা তার চেয়ে আপনাদের বেশি নেব না, কিন্তু আমাদের সুলসুলে যেখানে যতটুকু আছে এতটুকু ছাড় দিয়ে বা ট্রাভেলসকে অনুরোধ করে আমরা এটা করছি অনেকের জন্য। তো যাই হোক, আমরা মদিনাতে যে বাড়িটা আছে এটা খুবই ভালো হবে ইনশাল্লাহ আশা করি। আর মক্কাতেও যেটা এটা কাছেই, আমাদের বাড়ি অত বেশি দূরে না, ধরেন 400 থেকে 500 মিটার বেশি না, আধা কিলোমিটার মতো হবে আর কি, এর বেশি না, 1 কিলোমিটারও না, আধা কিলোমিটার, এর বেশি হবে না ইনশাল্লাহ। হারাম শরীফ থেকে নামলে যে ঢলটা নামে ওই ঢলের মধ্যেই আমাদের বাসা চলে আসবে, এতে আমাদের কোনো সমস্যা নেই ইনশাল্লাহ। আর আমরা ওই ফাতরা মাত্রার মধ্যে নাই, আমরা মদিনায় গিয়ে একবারই উঠবো, মদিনার থেকে মক্কায় আর একবারই উঠবো, এই মক্কায় যে বাড়িতে এখন উঠবো হজের পরে সেই বাড়িতে থাকবো, ওখান থেকে বিদায় নিয়ে আসবো ইনশাল্লাহ। তো যাই হোক, আমরা চলতেছিলাম মিনায়, মিনায় আমরা 10 তারিখের কাজ চলতেছে, কিন্তু কোরবানির বিষয়টা মাঝখানে ঢুকে গেছে, এই জন্য আমরা আরেকদিকে গেছিলাম। 10 তারিখে কাজ ছিল কয়টা? 1 নম্বর কাজ ছিল কি? বড় শয়তানকে পাথর মারা। 2 নম্বর কাজ কি হল? কোরবানি করা। এই কোরবানিতে আমরা এত ভিতরে গেলাম। এবারে কোরবানি করার পরে 3 নম্বর কাজ হল মাথা মুন্ডানো। এটা দেখেন, এবারে এই দিনের তৃতীয় কাজ হল মাথা মুন্ডানো বা সমস্ত চুলের 1/4 ছেঁটে ফেলা ওয়াজিব। এই দিনের চতুর্থ কাজ হল মক্কা শরীফে গিয়া তাওয়াফে জিয়ারত করা ফরজ। এখন এই তো আফটার যে আমরা কোরবানি নিজেরা করতে যাই, নিজেরা করতে গেলে আমাদের ওই কোরবানি করতে করতেই সন্দেহ হয়ে যাবে, আমার মুন্ডে যাবে, বললাম না যতবার তত, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ মুন্ডে যাবে, মুন্ডে যাবে। এখন চুল না থাকলে ছুরি ঘুরেই তৈবে, চুল না থাকলে কি করতে হবে? হ্যাঁ, মাথা তো আগে মুন্ডাইছেন, চুল নাই, কি করবেন এখন? ওই যা আছে ওইটি মুন্ডাইবেন, আর এই কয়দিনে মোটামুটি উঠে যাবে একটু। তো যাই হোক, মাথা মুন্ডানো কাজ। মাথা মুন্ডানোর পরে কাজ হলো কি? এবারে ফরজ তওয়াফ। এই তওয়াফটা ফরজ। মাথা মুন্ডাইয়া আপনি কাপড় চোপড় পরিবর্তন করে হালাল হয়ে গেছেন, কিন্তু খেয়াল করছেন কিনা, মাথা মুন্ডানো দ্বারা কি হয়ে গেছে? আপনি হালাল হয়ে গেছেন। এটার দ্বারা আপনার এহরাম অবস্থায় যা যা নিষেধ ছিল সব হালাল, কাপড় পরা হালাল, আতর খুশবু ব্যবহার হারাম, হালাল, সব হালাল হয়ে গেছে। একটা জিনিস হালাল হয় না এখনো, যাদের সঙ্গে স্ত্রী আছে, বউ আছে, স্ত্রী ব্যবহার করা জায়েজ হবে না ফরজ তওয়াফ করার আগ পর্যন্ত, এছাড়া সব হালাল। এই ফরজ তওয়াফটা আমরা ওই দিন করতে গেলে বেশি কষ্ট হবে। আমরা যেটা করি, যেহেতু সামনে দেখেন লেখা আছে ফরজ তওয়াফ করা ফরজ, 10 তারিখে তওয়াফে জিয়ারত সম্ভব না হলে 11 তারিখ বা 12 তারিখের সূর্যাস্ত পর্যন্ত করা যাবে। তাহলে 11 তারিখ করার সুযোগ আছে, 12 তারিখ করার সুযোগ আছে। আমরা 11 তারিখে যাই, পরের দিন সকালে মাশাআল্লাহ, এই সময় কিন্তু গাড়ি ভাড়া যার যার সবাই দিতে হবে, টাকা কিছু সাথে রাখতে হবে, কারণ এই যে মক্কা আসা যাওয়া এই খরচগুলো আমাদের করতে হবে। এইখান থেকে আমাদের তাবুর কাছ থেকে গাড়ি পাওয়া যাবে, ভাড়ার গাড়ি, এই সময় মোয়াল্লিম গাড়ি দেবেন, আর এই গাড়িতে আমরা মক্কা চলে আসবো। হ্যাঁ, মক্কায় চলে আসবো। মক্কায় এসে আমরা যদি দেখি খুব তাড়াতাড়ি এসে গেছি, তাহলে আগে আমরা তওয়াফটা করব, আগে আমরা তওয়াফ সাই করব, তারপরে বাসায় গিয়ে নাস্তা করব। আর যদি দেখি দেরি হয়ে গেছে, তাহলে আমরা আগে বাসায় গিয়ে নাস্তা আস্তা করে উজেস্তা করে এরপরে ফরজ তওয়াফ করতে নামবো। এই ফরজ তওয়াফ করার সময় আপনারা এই পোশাকে, এই পোশাকে, এই ফরজ তওয়াফে কি নাই? ইস্তিবাও নাই, রমলও নাই, কিছুই নাই। তওয়াফ করবেন, তওয়াফ করার পরে ওই আগের মতো দূরে কাত নামাজ পড়া, তারপরে জমজমের পানি খাওয়া, এরপরে সাই করা, সাই করার পরে বাসায় গিয়ে যদি সময় থাকে বাসায় গেলাম, আর নইলে ওখান থেকে আমরা আবার মিনায় চলে আসব। আমাদের ফরজ তওয়াফটা আমরা 10 তারিখে জায়গা করলাম 11 তারিখ সকালে, এই একটা কাজ আমাদের অতিরিক্ত বেশি হয়ে গেছে 11 তারিখে, এরপরে আমরা আবার মিনায় চলে গেলাম। এবার দেখেন, চতুর্থ দিন 11ই জিলহজ। এই 11ই জিলহজ সকালবেলা কোনো কাজ নাই, এই জন্য আমরা সকালবেলা মক্কায় এসে ফরজ তওয়াফটা করলাম। জোহরের পরে, সূর্য ঢলার পরে আজকে আবার পাথর মারতে হবে, আজকে 3 শয়তানকে পাথর মারতে হবে। প্রথম শয়তানকে 7টা, এবারে ছোট শয়তান থেকে শুরু হবে, যাইতে ছোট শয়তানকে 7টা, ওই দিক থেকে আসতেছি আমরা, ছোট শয়তানকে 7টা আগের মতোই। এরপরে পাথর মারার পরে একটু ডান পাশে দাঁড়িয়ে দোয়া করা, এরপরে দ্বিতীয় শয়তানকে 7টা পাথর মেরে আবার আগের মতো দোয়া করা, তৃতীয় শয়তানকে 7টা পাথর মেরে চলে যাওয়া, এইখানে আর দোয়া নাই। তাহলে এই গেল 11 তারিখের প্রথম কাজ, কি করা 11 তারিখের প্রথম কাজ কি? 10 তারিখের তওয়াফটা আমরা সকালবেলা করলাম, চলে আসলাম মিনায়, 11 তারিখে এখন প্রথম কাজ কি? পাথর মারা। কয়টায়? 3 শয়তান কি 11, 7টা করে 21টা পাথর মারা, পাথর মারা শেষ হয়ে গেল। এখন আমরা তাবুতে যাব, তাবুতে গিয়ে রাত্রি যাপন করা। দেখেন এটা লেখা আছে, তারপরে গেল দুপুরে প্রথম, প্রথমে জামরাতুল সুগরা ছোট শয়তান, তারপর জামরাতুল উস্তা মধ্যম শয়তান, এবং তারপর জামরাতুল আকাবায় বড় শয়তানকে সাতটি করে মোট একুশটি কম করে নিক্ষেপ করতে হবে, এটা ওয়াজিব। এই গেল কয় তারিখের কাজ? এগারো তারিখের কাজ চলে গেল, রাত্রে আপনি মিনে অবস্থান করতে হবে। মিনে অবস্থান করলাম, এবারে পঞ্চম দিন সকাল হয়ে গেল, এটা কয় তারিখ? বারো তারিখ, বারোই জিলহজ। ঠিক গতকালের মতো আজ দুপুরের পর সূর্য ঢালার পরে তিনটি জামারাতে একুশটি কঙ্কর নিক্ষেপ করতে হবে, এটা ওয়াজিব। ওই যে প্রথমে ছোট জামরা সাতটা, তারপরে দ্বিতীয় জামরা সাতটা, এরপরে বড় জামরা সাতটা, একুশটা পাথর মারতে হবে, এটা ওয়াজিব। এবং যদি এখন পর্যন্ত কোরবানি ও তওয়াফে জিয়ারত না করে থাকে তবে আজ করে নিবে, কারণ এরপরে দেরি করা যাবে না। যদি ইচ্ছা করে তবে আজ বারো তারিখ পাথর মারা শেষ হয়ে গেল, পাথর মারার পরে আপনি ইচ্ছে করলে এখন মিনার থেকে তলবি তলবা নিয়ে চলে আসতে পারেন, শেষ। তবে আজ এই বলতেছি না, যদি ইচ্ছে করে তবে আজ সূর্য অস্তের পূর্বে মিনা ত্যাগ করে মক্কা শরীফে ফিরে আসতে পারবে। ওটা ছিল ওমরার, ওটা ছিল ওমরার, ওই যে ওমরা করলাম তামাত্তু ওইটার, আর এখন যেটা করলাম এটা হল ফরজ হজেরটা। এইখানে তওয়াফ করার পরে দুই রাকাত নামাজ পড়া, নামাজ পড়ার পরে জমজম খাওয়া, জমজম খেয়ে তারপরে সাই করা, সাই করে এখানে আর মাথা মুন্ডান নাই, কারণ মাথা তো আগেই শেষ, এইবার আর মাথা মুন্ডান নাই। হজের যে তওয়াফ এবং সাই, তওয়াফের সময় এস্তেবা নাই, রমল নাই, আর সাইর পরে মাথা মুন্ডানো নাই, স্বাভাবিক পোশাক আমরা করবো এটা। আচ্ছা, এটা গেল আবার পিছনে ব্যাক করলাম, বারো তারিখ চলে আসলাম, বারো তারিখে তিন শয়তানকে পাথর মেরে কাজ শেষ, মিনার কাজ। এখন ইচ্ছে করলে আপনি মিনার থেকে চলে আসতে পারেন, আমরা চলে আসি। কেউ যদি রাত্রে থাকতে চায় থাকতে পারে, তাবুতে থাকলে পরে সে পরের দিন আবার তেরো তারিখে পাথর মারবে। ওই যে তেরো তারিখে পাথর মারাটা এটা বাধ্যতামূলক না, এটা ঐচ্ছিক ব্যাপার, কোরআনে এটা স্পষ্ট আছে, বিস্তারিত পড়লে তখন পাবেন এগুলো। আমি এতক্ষণ যা বলছি এগুলো বিস্তারিত বয়ান আবার এর পরেই আছে, ওইখানে আয়াত দেওয়া আছে, ফামান তাআজ্জালা ফী ইয়াউমাইনি ফালা ইসমা আলাইহি ফামান তাআখখারা ফালা ইসমা আলাইহি। যে ওই বারো তারিখে শেষ করে চলে আসলো তার অসুবিধা নাই, যে তেরো তারিখ থাকলো পাথর মারলো তার কোনো অসুবিধা নাই, তেরো তারিখ থাকলো। এই তেরো তারিখে পাথর মেরে আপনি মিনায় চলে আসলেন, বারো তারিখে চলে আসলেন অথবা তেরো তারিখে, একদিন বিলম্ব করেও যায়, বাস এরপরে মক্কে আর কোনো কাজ নাই। এখন মক্কে হারাম হিসেবে থাকেন, নামাজ পড়েন, এখন কেনাকাটা করেন, যা যা কাটতে চান। এরপরে মক্কা থেকে যেদিন আমার বিদায় হব সেই দিন দেখেন লেখা আছে তওয়াফ বিদা, মক্কা থেকে বিদায়ের পূর্বে বিদায়ী তওয়াফ ওয়াজিব করতে হবে, এতে ইস্তিবা রমল সাই নাই। ওই যে ৪৪ পৃষ্ঠায় শেষে মাকাম ইব্রাহিমে দুরাকাত সালাত পড়ে মুলতাজাম কাবার দরজায় অন্তরে অন্তঃস্থল থেকে নিজের জন্য, পিতামাতা পরিবারের জন্য, সমস্ত মুসলিম নরনার জন্য দোয়া করবেন। এইখানে এখন আমি আলোচনা শেষ হয়ে গেছে, এখন কাবা শরীফের কিছু জিনিস আমি চিনি আপনাদেরকে। সেটা হচ্ছে কাবার যে কোনাটায় হাজরে আসওয়াদ, এই পাথরটাকে এখন এভাবে মূলত একটা রূপার প্লেট তৈরি করে তাতে বসানো হয়েছে। এই পাথরটা মূলত ভেঙে গেছিল বন্যার সময় অথবা হাজ্জাজ বিন ইউসুফের সময় যে যুদ্ধ হয়েছিল ওখানে, সেই কারণে পাথরটা ভেঙে তিনটে টুকরো হয়ে গেছে। ওটাকে একটা রূপার প্লেট তৈরি করে তার মধ্যে বসাইয়ে দিয়ে তারপরে কাবার এই কোনায় লাগাই দেওয়া হয়েছে। এখন ওইখানে চুমো খাওয়া মানে ওই পাথরটা ওখানে আছে, চুমো খাওয়া হচ্ছে। তো ওইটা তো হাজরে আসওয়াদ হলো, হাজরে আসওয়াদের পরে কাবার দরজা আছে, উচ্চ কাবার দরজা। এই কাবার দরজা এবং হাজরে আসওয়াদের মাঝখানের জায়গাটা, এটার নাম হচ্ছে মুলতাজাম। কি নাম? মুলতাজাম, মুলতাজাম। এই জায়গাটায় মুলতাজাম মানে হলো জড়াইয়ে ধরা, মানে এই জায়গাটায় আপনি হাত দিয়ে বুক জড়াইয়া আপনি কান্নাকাটি করেন, দোয়া করেন, দোয়া কবুল হওয়ার যায়, মুলতাজাম। এরপরে কাবার ওখান থেকে বের হলে আরেকটা দেখবেন পানির ঝর্ণা, ওটার নাম হল মিজাবে রহমত। কি নাম? মিজাবে রহমত। এখানেও দোয়া করতে পারেন। এরপরে কাবার আরেকটা জায়গা আছে, তওয়াফ করার সময় দেখবেন এই কোনায় এরকম দেওয়াল দেওয়া কিছু জায়গা আছে, আপনার এই দেওয়ালের বাইর দিয়ে আমরা যাচ্ছি, এটাও কাবার একটা অংশ, কাবার একটা অংশ। এটা মূলত মক্কায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত প্রাপ্তির কয়েক বছর আগে নবীর বয়স যখন 35 বছর, সেই সময় মক্কার যারা নেতা ছিল আবু জাহল আবু লাহাবরা, কাবা পুনর্নির্মাণ করার প্রয়োজন দেখা দিল। কাবা নির্মাণ করতে গিয়ে তারা হলফ করেছিল যে আমরা আল্লাহর ঘর নির্মাণ করতে কোনো হারাম পয়সা লাগাবো না। চিন্তা করছেন, মক্কার কাফেররাও আল্লাহর ঘরে হারাম, আমার এই বইটার মধ্যে আছে সব, এটা আমি খুব বিস্তারিত লিখছি, এই ঘটনাটা লিখছি, কারণ আছে। আমার দেশের মানুষ মনে করে মক্কার কাফেররা আল্লাহ বিশ্বাস করতো না, এই জন্য কাফের। আরে বেটা, আল্লাহ বিশ্বাস না করলে তারা কাবা নির্মাণ করছে কি জন্য? এটা কোরআন কোন জায়গায়, এটা আমার বইটার মধ্যে বিস্তারিত আছে, একেবারে পরিষ্কার লিখছে যে তারা আল্লাহ বিশ্বাস করত, কোরআন আয়াতে লিখছি আল্লাহ বিশ্বাস করত, আল্লাহ আসমান জমিনের সৃষ্টিকর্তা সব বিশ্বাস করত। এরকম ভাবে আল্লাহ তারা যে এই দেখেন এটা, এগুলো সব বিশ্বাস করত, তারা কাফের ছিল কি জন্য সেটা লেখা আছে। এই প্রসঙ্গে আমি লিখছি ঘটনাটা, যে এই কাবার নির্মাণ করতে গিয়ে তারা বলল যে হারাম পয়সা লাগাবো না, হালাল পয়সার জন্য বিভিন্ন গোত্রে চাঁদা নির্ধারণ করে দেওয়া হলো, চাঁদা জমা করা হলো। দেখে যে এই পয়সা দিয়া ইব্রাহিম আলাইহিস সালামের কাবা যত বড় ছিল অত বড় নির্মাণ করা সম্ভব না, তাহলে কি করা যায়? ইব্রাহিমের ভিত্তি ঠিক রাখতে হলে হারাম পয়সা লাগাইতে হইবে, আর যদি হারাম পয়সা না লাগাও তাহলে ছাড়তে হবে। মক্কার এই কাফেররা সিদ্ধান্ত নিল যে না, আল্লাহর ঘরে আমরা হারাম পয়সা লাগাবো না, আল্লাহর ঘরে আমরা। সেই জন্য কিছু অংশ বাদ দিয়েছিল, সেই অংশ এখনো বাইরে আছে, এই বাইরে। এইটার নাম হাতিম, এটার নাম কি? হাতিমে কাবা। এই জন্য তওয়াফ করার সময় ওটা যেহেতু কাবার অংশ, এই জন্য বাইরে দিয়ে করতে হবে। এখন আপনি ভিতরে ঢুকতে পারবেন ওই দিক দিয়া, এদিক দিয়ে পারবেন না, কারণ ওই দিক দিয়ে ঢুকলে আপনার তওয়াফ হইবে না, এই জন্য এই দিকটা বন্ধ করে ফেলছে। আপনার ওই পাশ দিয়ে ঢুকে নামাজ পড়তে পারেন, নামাজ পড়লে কাবার ভিতরে নামাজ পড়ার মতোই তওয়াফ পাবেন। কাজে এটা আপনি তওয়াফ সেরে যখন সুযোগ পান তখন ঢুকতে পারেন, অসুবিধা নেই, মাঝে মাঝে ঢুকা যায়, ঢুকা যায় না। এটা হাতিমে কাবা, এটা আপনারা চিনলেন, এটা বাইরে দিয়ে তওয়াফ হবে। এরপরে এই যে কোনাটা আছে, অর্থাৎ রুকনে ইয়ামানি, যেটা রুকনে ইয়ামানি হাজরে আসওয়াদের আগের কোনা যেটা, এইটা যদি আপনি হাত দিয়ে স্পর্শ করতে পারেন তো স্পর্শ করা যায়, আল্লাহ রাসূল স্পর্শ করেছেন। স্পর্শ করতে না পারলে ওইখানে ইঙ্গিত করার কথা নাই, এটা স্পর্শ করা যায়, এত কঠিন কিছু না, এটা করা যায়, এটা রুকনে ইয়ামানি। এরপরে সামনে যেটা মাক্কা মেবানিতে আগে বলেছি আমি, আগে এখানে জমজমের কুয়াতে নিচে যাওয়া যেত, এখন আর যাওয়া যায় না, এখন বন্ধ করে ফেলছে, এখন আপনারা দেখতেও পারবেন না। আর মক্কাতে কিছু দর্শনীয় স্থান আছে, ওগুলো আমরা সাথে নিয়ে যাবো ইনশাআল্লাহ। জিয়ারা বলে, জিয়ারা মানে হল ভ্রমণ। ওখানে আল্লাহ রসুলের উপরে যে ওহী নাযিল হয়েছিল, যে পাথর পাহাড়ে জবালে নূর গাড়ে হেরা, ওটা আপনারা দেখতে যাবেন ইনশাআল্লাহ। যে পাহাড়ে আল্লাহ রসুল আত্মগোপন করেছিলেন হিজরতের সময় গাড়ে সুর, ওটা আমরা দেখবো ইনশাআল্লাহ। এভাবে কিছু জিনিস আছে, জান্নাত মক্কার যে কবরস্থানটা আছে, জান্নাতুল মুআল্লা বলা যেটাকে, এটা আপনারা দেখবেন ইনশাআল্লাহ। সেখানে খাদিজার কবর আছে, এটা জিয়ারত করবেন। এরপরে আমরা তো মদিনায় আগে গেছিলাম, আর এখন যারা মদিনায় যায় না তারা হজের পরে মদিনায় যাবে। তো মদিনায় গেলে কি করবেন সেটা একেবারে এর পরের চ্যাপ্টারটা বোধ হয়, জিয়ারাতে মদিনা, এটা লাস্টে যেটা দেখেন দিই। ও, পানি দেওয়া আছে, পানি এখন ওই যে বিভিন্ন ওই যে জার দেওয়া আছে ওখান থেকে পানি পাবেন, আপনার গেলার দেওয়া আছে, পানি খাওয়ার ব্যবস্থা আছে, খুব সুন্দর ব্যবস্থা আলহামদুলিল্লাহ। এরা যা করছে এটা সব জায়গায় অনেক জায়গায় দেওয়া আছে পানি, এটা ওখানের জন্য। আমরা এবারে মদিনার কিছু আলোচনা করি, সমাপ্তির দিকে চলে আসছি, আমরা একটাই শেষ করি ইনশাআল্লাহ। মদিনা শরীফের ফজিলার সময় কিছু হাদিস আছে, এখানে লেখা আছে মদিনা শরীফে যাওয়া হজের কোনো অংশ নয়, হজের 185 পৃষ্ঠা বের করেন, এটা হজের কোন অংশ নয়। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার ফজিলত সম্পর্কে ইরশাদ করেছেন, হাদিসটা দেওয়া আছে, ইন্নাল ঈমান লা ইয়ারুজু ইলাল মদিনাতি কামা তারুজু আল হাইয়াতু ইলা জুহরিহা। এই হাদিসটা আছে বুখারী শরীফের 1876 পৃষ্ঠায়, আর মদিনা শরীফের মসজিদের সামনে হাদিসটা একটা প্লেটে লেখা আছে, এই হাদিসটা লেখা আছে, নিশ্চয়ই ঈমান মদিনায় এসে মিশে যাবে, আশ্রয় নিবে, যেমনি ভাবে সাপ তার গর্তের সাথে মিশে যায়। তার মানে মদিনাতে শেষ পর্যন্ত ঈমান থাকবে, সারা দুনিয়ার মানুষ যখন বেদাত এবং শিরকে জর্জরিত হয়ে যাবে তখন মদিনাতেই আবার ঈমান আশ্রয় নিবে, ওখানে ঈমান থাকবে, ছাড়া কোথাও থাকবে না। এরকম ভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাকে ভালোবাসতেন, সফর থেকে যখন আসতেন মদিনা নজরে পড়ত, দ্রুত চলতেন আর বলতেন হাযিহি ত্বাবা, এটা পবিত্র জায়গা। ওহুদের পাহাড় দেখে বলতেন ওয়াহাযা উহুদ, জাবালুন ওয়াহুয়া জাবাল ইউহিব্বুনা ওয়া নুহিব্বুহু, এই উহুদ পাহাড় এটা আমাদের ভালোবাসে আমরা একে ভালোবাসি। এরকম ভাবে আরেকটা হাদিস খুব গুরুত্বপূর্ণ যেটা আছে, আলা ইন্নাল মদিনাতা কাল কির, জেনে রাখো মদিনা হচ্ছে ওই যে লোহার অস্ত্র তৈরি করে, যন্ত্র তৈরি করে, হাপড় বাতাস দেয় যেটা দিয়ে, ওটাকে আরবিতে বলে কির। মদিনা হচ্ছে কিরের মতো, হাপড়ের মতো। তুখরিজুল খবিস, মদিনার ভিতরে যারা অপবিত্র এদেরকে বের করে দেয় মদিনা, মদিনাদেরকে বের করে দেয়। এই জন্য মদিনায় চলতে একটু সাবধানে, মদিনায় কোনো সমালোচনা করা, মদিনার কোনো ইনাকে এটা না করা, মক্কাতেও করবো না মদিনাতেও করবো না। মদিনার সবচেয়ে বড় ফজিলত কি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুসাদদুর রিহাল ইল্লা ইলা সালাসাতে মাসাজিদ, ইবাদতের উদ্দেশ্যে সফরের উদ্দেশ্যে তিন মসজিদ ছাড়া অন্য কোন মসজিদের উদ্দেশ্যে সফর করা যাবে না। তিন মসজিদ কি কি? আল মসজিদুল হারাম, মসজিদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর মসজিদুল আকসা। একটা মসজিদ হারাম মক্কা শরীফের, আরেকটা মদিনা শরীফের মসজিদ নববী, আরেকটা বাইতুল মুকাদ্দাসের মসজিদ। এরকম ভাবে আবু যর গিফারি থেকে হাদিস আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছে, আইয়ু মসজিদুন উদিয়া আব্বাল, কোন মসজিদটা প্রথম নির্মাণ করা হয়? কালা আল মসজিদুল হারাম, রাসূল সাল্লাল্লাহু বলেন যে মসজিদুল হারাম প্রথম নির্মাণ করা হয়। বললেন কালা সুম্মা আল মসজিদুল আকসা, এরপরে মসজিদুল আকসা। বলতো কাম বা কানা বাইনাহুমা, এই দুইয়ের মাঝখানে কত সময় ছিল? কালা আরবাউনা, চল্লিশ দিন, চল্লিশ বছর, আরবাউনা সানাতান, চল্লিশ বছর গ্যাপ ছিল মাঝখানে। এটা আছে সহি বুখারীর 3425 নম্বর হাদিস, সহি মুসলিমের 1189 নম্বর হাদিস। এরপরে আছে আরেকটা হাদিসে, সালাতুন ফি মসজিদি হাদা খায়রুম মিন আলফ সালাতিন ফিমা সাওয়াহু ইল্লা আল মসজিদ আল হারাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মদিনাতে আমার এই মসজিদে নামাজ পড়া অন্য মসজিদের চেয়ে 1000 গুণ সওয়াব বেশি, মসজিদে হারাম ছাড়া। মসজিদে হারামে 100000 গুণ সওয়াব পাওয়া যায়। আমাদের দেশের প্রসিদ্ধ বইগুলোতে বা বাজারে যে প্রচলিত বই তাতে লেখা আছে, মক্কা শরীফে 100000 রাকাত, মদিনায় 50000, বাইতুল মুকাদ্দাসে 10000। এ হাদিস সহি না, সহি হাদিস যেটা এটা দেওয়া আছে, রেফারেন্স দেওয়া আছে এখানে, যেখানে বলা আছে মক্কার মসজিদে হারাম ছাড়া এই মসজিদে ফজিলত হচ্ছে 1000 রাকাতের সওয়াব পাওয়া যাবে। এই হাদিসটা আছে সহি বুখারীর 1190 পৃষ্ঠায়, 90 নম্বর হাদিস, সহি মুসলিমের 3440 নম্বর হাদিস। না এগুলো জায়েজ নাই। এটা হচ্ছে কোন জায়গায় যদি আমি সিলেট যাই, মাহফিল করতে যাই, সিলেট গিয়ে আমি সেখানে শাহজাহান রহমতুল্লাহর কবর জিয়ারত করি, কিন্তু কবর জিয়ারতের জন্য সফর করা এই হাদিস অনুযায়ী জায়েজ নাই। হ্যাঁ, এটা যদি কেউ মদিনার জন্য, মক্কার জন্য আর বাইতুল মুকাদ্দাস তিন জায়গার জন্য যায় সওয়াবের জন্য যাওয়া, এছাড়া অন্য কোন জায়গায় সওয়াবের উদ্দেশ্যে বা ইবাদতের উদ্দেশ্যে উদ্দেশ্য করে সফর করতে যাওয়া জায়েজ নাই। এটা এদেশের জাতির জন্য দুর্ভাগ্য। এদেশের লোকেরা যদি ইন্ডিয়া যেতে চায় চিকিৎসার জন্য তো ভিসা পায় না, আর যদি বলে আজমির যাব তাহলে কি পায়? ভিসা পায়। কারণ হচ্ছে এই যে সব জায়গায় এখন যা হচ্ছে এগুলো মুসলিমদের কাজ না। ওই যে আমি ইন্ডিয়াতে পড়াশোনা করেছি, দেওবন্দের ছাত্র আমি উত্তরপ্রদেশে, তো ওইখানে বসে বিভিন্ন বই পড়তাম, তো একটা বই দেখলাম হিন্দু কারদানি লেখা বইটা, তো সে লেখছে যে আমি একবার গেলাম আজমিরে যেখানে মুসলমানরা কি করে, তো গিয়ে দেখলাম যে হিন্দু আর মুসলিম মে কুই ফরক নেই হয়, হিন্দু আর মুসলমানদের মধ্যে কোনো পার্থক্য নাই, হিন্দুরাও হিন্দু ভি আপনি বড়ং কো পূজা করতে হ্যাঁ আর মুসলমান ভি, হিন্দুরাও এদের বড়দের পূজা করে মুসলমানরাও করে, পার্থক্য এতটুকু হিন্দু লোক আপনি বড়ং কে মূর্তি বানা কর উপর মে রাখ কর পূজা করতে হ্যাঁ, আর মুসলমান লোক আপনি বুজুর্গোং কো কবর কে আন্ডার রাখ কর পূজা করতে হ্যাঁ। হিন্দুরা ওদের বড়দেরকে মূর্তি বানাইয়া তারপর উপরে রাইখা পূজা করে, আর মুসলমানরা বুজুর্গদেরকে কবরে রাইখা তারপর পূজা করে, নাহলে কাজ একই করে, ওরাও মাথা নোয়ায় ফুল দেয় আগরবাতি মোমবাতি, বরং হিন্দুরা যা করে তার চেয়ে বেশি করে। হিন্দুরা তো কবরের পাশে কচ্ছপের মাজার বানায় নাই। আমার দেশে সিলেট যান, মাজারের পাশে আছে কি গজার মাছ, এই গজার মাছের জন্য মানুষ মুরগি মান্নত করে, মান্নত করা আল্লাহর জন্য যায়, পশুর জন্য করা যায় হারাম। চিটাগাং যান, সেখানে গিয়ে দেখবেন যে মাজারের পাশে কচ্ছপ আছে। খানজাহান আলী যান, সেখানে গিয়ে দেখবেন মাজারের পাশে কি আছে, কুমির আছে। আর এই কুমিরকে সন্তুষ্ট করার জন্য মানুষ কত চেষ্টা করে, মুরগি বোধহয় জীবনে কিনে খায় না, এরকম গাল শুয়ে গেছে গরিব, কিন্তু ওইখানে একটা মুরগি কিনে এসে কুমিরকে খাওয়াইতে যায়। এই যে কারবারগুলো এগুলো হিন্দুতেও করে না। তো যাই হোক, এগুলো আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা যে আলোচনা করছিলাম মদিনা শরীফে যাব আল্লাহর রাসূলের মসজিদে সালাত আদায় করার জন্য, সেখানে আল্লাহর রাসূলের কবর জিয়ারত করব। এরপরে সেখানে কিছু বিষয় আছে, মসজিদে নববীর ভিতরে একটা অংশ আছে রিয়াদুল জান্না বা রওজা শরীফ। এই দেখেন আমার দেশে মানুষ রওজা বলতে বুঝি কি জানেন, রওজা বলতে জানে কবরটাকে। আসলে রওজা হচ্ছে হাদিসের টুকরা, রওজা মানে হচ্ছে জান, ওখানে একটা অংশ আছে, ওই অংশের নাম হচ্ছে রওজাতুন মিন রিয়াদুল জান্না বলা হয়েছে হাদিসে। দেখেন এখানে আছে এই 187 নম্বর পৃষ্ঠা দেখেন, আর আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কাল মা বাইনা বাইতি ওয়া মিনবারি রওজাতুন মিন রিয়াদুল জান্নাহ ও মিনবারি আলা হাউদি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু এই হাদিসটা ওখানে লেখা আছে, আল্লাহ রাসূলের রওজার পাশে মসজিদে নববীর এই অংশতে লেখা আছে হাদিসটা, মা বাইনা বাইতি ওয়া মিনবারি রওজাতুন মিন রিয়াদুল জান্নাহ, আমার হুজরা ঘর মানে আল্লাহ রাসূলের যে আয়েশার হুজরা ছিল যেটা এখন যেখানে কবর এইটা, এবং আমার মেম্বার এর মাঝখানের যে জায়গাটা রওজা, এটা কি রওজা মানে বাগিচা, মিন রিয়াদুল জান্নাহ জান্নাতের বাগ সমূহ থেকে একটা জায়গা, তাহলে এই হলো রওজা, রওজাতুন মিন রিয়াদুল জান্নাহ। এরপরে বলা আছে মেম্বারি আলা হাউজি, আমার মেম্বারটা হচ্ছে আমার হাউজে কাউসারের উপরে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে হাউজে কাউসার দেওয়া হবে পানি পান করাবার জন্য, উম্মতকে পানি পান করাবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার মেম্বার হচ্ছে আমার হাউজে কাউসারের উপরে। হাদিসটা সহি মুসনাদে আহমদে আছে, 14735 নম্বর হাদিস। তো মদিনাতে এটা আমরা মর্যাদা আছে মসজিদ নববীর, আমরা সেই মর্যাদার জন্য আমরা সেখানে যাচ্ছি, সাথে আল্লাহ রাসূলের কবর জিয়ারত করব। এরপরে এখন আসুন মসজিদে নববীতে আমরা যাব, আগে মদিনায় গিয়ে বাসায় উঠব, বাসায় উঠে ওখান থেকে একসাথে আসবো আমরা, উজের পেঞ্জা করে পাক পবিত্র হয়ে আমরা আসব। এসে আমরা মসজিদে ঢুকব, মসজিদে নববী অনেক বড় মসজিদ, চতুর্পাশে খোলামেলা জায়গা, মক্কার মতো এরকম চাপাচাপি নাই। তো এখানে প্রথমে তো ডান পা দিয়ে প্রবেশ করব, এরপরে নিচের এই দোয়াটা পড়বেন, এই দোয়াটাই মক্কাতে পড়বেন। এই যে বলছিলাম যে মদিনার সময় আছে, এখানে পুরোটা দেওয়া আছে, দেখেন দোয়াটা লেখা আছে, বিসমিল্লাহি والصلاه والسلام على رسول الله اللهم اغفر لي ذنوبي وافتح لي ابواب رحمتك اعوذ بالله العظيم وبوجهه الكريم وسلطانه القديم من الشيطان الرجيم। এই দোয়াটা পড়ে আমরা মসজিদে নববীতে ঢুকলাম, নামাজের টাইম হলে নামাজ পড়ে নিব, আর নামাজের টাইম যদি না হয় মনে করে ফজরের পরে গিয়ে বসলাম, তাহলে আমরা মধুটুধু করে এসেঞ্জা করে নাস্তা করে আমরা বের হয়ে আসবো, প্রথমে বাবুর সালাম দিয়ে ঢুকবো এক নম্বর গেট দিয়ে, ঢুকে সোজা আল্লাহ রাসূলের কবর বরাবর যাব। প্রথমে আমরা মসজিদে ঢুকে দূরে নামাজ পড়ে নেব, এটা খেয়াল রাখবেন যে কোনো মসজিদে ঢুকলে প্রথম দূরে নামাজ পড়া, মক্কাতে আমরা এটা করবো, মদিনাতেও করবো। তো মক্কাতে আবার প্রথমবারে নামাজ নাই, মক্কার মসজিদে হারামে ওই যে দুই রেখাত যে নামাজ পড়তে হয় মসজিদে ঢুকে, এটার পরিবর্তে তোয়াফ। মদিনাতে আমরা দুরেকাত নামাজ পড়ে নিব, দুরেকাত নামাজ পড়ে তারপরে আমরা আল্লাহর রাসূলের রওজার কাছে গিয়ে যাব, রওজা বাকের আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমি রওজা বলতেছি, আসলে আসলে রওজা হচ্ছে ওই যে জান্নাতের টুকরা যেটা ওইটা, আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কবর বলা হয় এটাকে। ওখানে গেলে আমরা যেখান দিয়ে ঢুকবো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কবরের ওই জানালা দেওয়া আছে, প্রথম একটা খালি আছে, এরপরে একটা দেখবেন এরকম একটু ই আছে, লেখাই আছে কবর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি, আল্লাহ রাসূলের কবর, ওটা আল্লাহ রাসূলের মাথা বরাবর লেখা আছে, ওখানে গিয়ে সালাম করা। এরপরে সামনে বাড়লে আর একটা ফাঁকা আছে, লেখা আছে হাজা কবর আবু বকর, আবু বকর সিদ্দিকের কবর রাদিয়াল্লাহু আনহু, সেখানে সালাম করা। এরপর ওখান থেকে সামনে গেলে ওমর রাদিয়াল্লাহু আনহু কবর বরাবর একটা ওরকম ফাঁকা আছে, ওখানে গিয়ে ওমরকে সালাম করা, সালাম কেমনে করবেন তার কিছু এখানে লেখা আছে। সালাম করে বের হলে সামনে গেলি যেটা মদিনার বড় কবরস্থান, এই মদিনার কবরস্থান হচ্ছে জান্নাতুল বাকি বলা হয় যেটাকে, পাশাপাশি কাছেই, ওখানে সুযোগ হলে আমরা জিয়ারত করবো, ওটা বন্ধ থাকে, ফজরের পর খোলে আর আসরের পরে খোলা থাকে, ভিতরে গিয়ে জিয়ারত করা যাবে, ওইটাই জিয়ারত মানে সালাম পেশ করা। তো এরপরে আমরা জান্নাতুল বাকিতে ঢুকলাম, জান্নাতুল বাকিতে বিশাল কবরস্থান, ওখানে ওসমানের কবর আছে, আরো অনেক সাহাবীদের কবর আছে, কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন, ওইখানে গিয়ে দেখবেন যে কোনো কবরে সাইনবোর্ড নাই, ওখানে বিল্ডিং নাই, চাদর নাই, আগরবাতি মোমবাতি নাই, আর জট আর চট এর কোনো কি নাই, ছড়াছড়ি নাই। আমাদের দেশে মাজার, এই মাজার বিল্ডিং সাইনবোর্ড, এরপরে আগরবাতি মোমবাতি, এরপরে চট আর জট, এইগুলো ইসলামের কোন স্থান নেই। এগুলো আপনারা ওখানে গিয়ে শিখে আসবেন, হকাতও দেখবেন, ওদের দেখবেন আল্লাহ নবীর স্ত্রীদের কবরে, আল্লাহ নবীর সাহাবিদের কবরে, কোন এগুলো নাই। এরপরে আমরা মসজিদে নববীতে থাকবো, আট দিন থাকবো, চল্লিশ দিন নামাজ পড়লাম, চল্লিশ সপ্তাহ নামাজ পড়লাম, এটা হাদিসে একেবারে নাই বলা যায় না, হাদিসে এখানে উঠে দিছে এগুলো, কাজে হাদিসে আছে চল্লিশ সপ্তাহ পড়া যায়। এটার মধ্যে দুই রকম মত আছে, কেউ বলেন চল্লিশ সপ্তাহ পড়া জরুরি না, বড় হাদিসটা হল চল্লিশ দিন যে ব্যক্তি জামাতের সঙ্গে তাকবীরুল্লাহর সাথে নামাজ পড়বে তার জন্য দুইটা সার্টিফিকেট থাকে, একটা হলো জান্নাতের সনদ, একটা হলো মুনাফিকের দপ্তর থেকে নাম কাটা যায়, আর একটা হলো কি হয়, আরেকটা হলো জাহান্নামের আযাব থেকে তার নাম কেটে দেওয়া হয়। ওই হাদিস থেকে হয়তো কেউ ভুল করে বর্ণনা করার সম্মান করছে যে ব্যক্তি চল্লিশ অক্ত নামাজ পড়লো জামাতের সাথে তাকবীরুল্লাহর সাথে, তো সে তার জন্য এইটা। এই জন্য মুহাদ্দিসিনদের মধ্যে হাদিসটা নিয়ে বিতর্ক আছে, কেউ বলছেন যে চল্লিশ অক্ত নামাজ এখানে পড়া যে হাদিস এরা সহিনা। তো যাই হোক, তারপরে বিতর্কের থেকে এড়াবার জন্যই সিস্টেম করা আছে, আমরা থাকতেছি চল্লিশ অক্ত পড়লাম, অসুবিধা নাই কিছু। এরপরে আমরা ওইখানে ওহুদ পাহাড়ের ওখানে যাব, যেখানে ওহুদের যুদ্ধ হয়েছিল, সেখানে পাশে কবরস্থান আছে, আল্লাহ রসুলের চাচা হামজা রাদিয়াল্লাহু শহীদ হয়েছেন ওখানে, তার কবর ওখানে আছে, আমরা জিয়ারত করব। এরপরে ওহুদ পাহাড় দেখব, এরপরে মদিনাতে আরো কিছু জায়গা আছে, কোবা মসজিদ, হাদিসে আসছে যে ব্যক্তি নিজের ঘরের থেকে উজু করে কোবা মসজিদে এসে দুই রাকাত নামাজ পড়ল, সেই জন্য একটা হজ একটা উমরা করলো, তো সেখানে আমরা যাবো ইনশাআল্লাহ। আল্লাহ নবী ওখানে গিয়ে প্রথম মসজিদ তৈরি করেছিলেন মদিনা গিয়ে। এরপরে আরো কিছু ঐতিহাসিক জায়গা আছে, খন্দকের যুদ্ধ হয়েছিল যেখানে, সেখানে আমরা যাবো, দেখতে যাবো। এরকম ভাবে আপনার কিবলা তাইন, আল্লাহ নবী মদিনায় গিয়ে প্রথমে নামাজ পড়েছিলেন মক্কা বাইতুল মুকাদ্দাস ফিরে, বাইতুল মুকাদ্দাস যেটা মদিনার থেকে উত্তর দিকে, পরে আল্লাহর হুকুম হইল বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ পড়ার জন্য। আল্লাহ নবী যখন জোহরে নামাজ পড়তেছিলেন ধরেন ওই দিক ফিরে, আর হুকুম হয়ে গেল মানে উত্তর তো এই দিক না, এই দিক ফিরে নামাজ পড়ে, এইখানে মেম্বার ছিল, এরপরে হুকুম হয়ে গেলে পরে দুই রেখাত পড়া হয়ে গেছে, হুকুম হলো আপনি বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ পড়েন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পাশে চলে গেছেন, মুসল্লিরা যার জায়গায় ঘুরে গেছে, এতে আল্লাহর রাসূল সামনে চলে গেলেন, মুসল্লি যারা সামনের কাতারে ছিল পিছনে পড়ে গেল, পিছনের কাতার সামনে চলে গেছে। আমি এটা কয়েকবার দেখছি, দুই দিকে মেম্বার তৈরি করা ছিল গত দুই বছর তিন বছর আগে, এখন ওই যে আগের যে কেবলা ছিল যেদিকে মেহরাব তৈরি করা ছিল, এটা ভেঙে ফেলছে, দরজা করে দিছে, কারণ মানুষে গিয়ে খামাখা কিছু একটা পাইল চুমাতায় গিয়ে। আরে ভাই, এটা তো চিন্তা করা দরকার, এই দেওয়ালগুলো নবীর যুগে ছিল না, এখনো চুমা খায়, মক্কার কোন দেওয়ালে গিয়ে চুমা খায়, এগুলো তো জায়েজ নাই। আপনারা দেখবেন যে তুর্কি বা ইরানি এরা যায়, এই বিভিন্ন জায়গার মাটি পকেটে লয়, কবুতরে গম খায় গম পকেটে লয়, বরকত। এটা মনে রাখতে হবে যে আমরা মক্কা মদিনা যাচ্ছি, সবচেয়ে বড় কথা হচ্ছে আল্লাহর মেহমান হিসেবে যাচ্ছি। ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা যখন হজ্জে যাচ্ছেন, চুমা দিচ্ছিলেন, এই হাদিসটা এখানে দিয়েছি, চুমা দেওয়ার কথা বলছি, তখন তিনি পাথরের দিকে তাকাই বলে, হে পাথর, আমি জানি তুমি একটা পাথর, লা তানফাউ ওয়া লা তাদর, তুমি কারো উপকার করতে পারো না, ক্ষতি করতে পারো না, তবে আমি তোমাকে চুমু দিচ্ছি কেন, যেহেতু আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি তোমাকে চুমু দিচ্ছেন, আমি সেজন্য তোমাকে চুমু দিচ্ছি। তাহলে পরিষ্কার হয়ে গেল পাথরের কোনো ক্ষমতা নাই। আপনারা জানেন, আমরা দেখাবো ইনশাআল্লাহ, এই যে জমরাতুল আকাবা যেখানে বড় শয়তানকে পাথর মারবো, এর পাশেই যেখানে আল্লাহর নবী হুদাইবিয়ার মানে কি বলবো, হুদাইবিয়ার সন্ধি ছিল যেখানে, এটা একটু দূরে আছে, ওইখানে একটা গাছ ছিল যে গাছের নিচে বসে আল্লাহ নবী বায়াত নিয়েছিলেন, যে বায়াতের কথা কোরআনে আছে, সেই বায়াত হল যেখানে বসে ওমর ইবনে খাত্তাব সাহাবীদেরকে হুকুম দিলেন এই গাছটা কেটে ফেলে দাও। সাহাবীরা বললেন, ব্যাপার কি, যে গাছের নিচে আল্লাহর নবী ছিলেন, তিন দিন অবস্থান করলেন, যে গাছের নিচে বসে বায়াত হল, ওই যে ওসমানকে বন্দী করে ফেলছিল তার বিরুদ্ধে বায়াত নিয়েছিলেন, এটাও শিক্ষার বিষয়। একজন মুসলিমকে বন্দী করা হয়েছে, এই খবরটা পাইলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বায়াত নিচ্ছেন, এই বায়াত তো আছে, এখন বায়াত কেমনে, এক বায়াত গেছে চিন্তাই হইয়া, এক বায়াত ঘরে ঘরে লম্বা লম্বা পাগড়ি ছেড়ে দেয়, বায়াত নাই, আল্লাহ নবী সাল্লাম বায়াত নিয়েছিলেন। আপনি ইতিহাস পড়বেন, যখন খবর আসলো ওসমানকে হত্যা করা হয়েছে, আল্লাহ নবী তাবুর থেকে বেরিয়ে আসলেন আর বললেন, হে আসহাবু সাজারা, ও হে গাছের অবস্থানকারী সাহাবীরা চলে আসো, আমার কাছে খবর এসেছে আমার ওসমানকে হত্যা করা হয়েছে, তিনি দূত হিসেবে গেছিলেন নবীর পক্ষ থেকে বার্তা পৌঁছাবার জন্য, আমরা ওমরা করতে আসছি, আমরা যুদ্ধ করতে আসি না, ওমরা করতে দাও, আমরা ফিরে যাব। ওরা ওমরা করতে দিল না, বরং ওসমানকে বন্দী করে ফেলল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন এই খবর পাওয়ার পরে বায়াত নিলেন, যা সব বায়াত করো, আমরা হয়তো মক্কা বিজয় করে ছাড়ব, নতুবা আমরা সকলেই শহীদ হয়ে যাব, একটা লোক মদিনায় ফিরে যাব না। 1400 সাহাবায়ে কেরাম আল্লাহ নবীর হাতের উপর হাত রেখে বায়াত করেছেন, আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়েছেন। কোরআনে বলেছেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন ইযা ইউবাইউনাকা তাহতাশ শাজারা, আল্লাহ তাআলা মুমিনদের প্রতি সন্তুষ্ট হয়ে গেছেন যখন তারা আপনার হাতে হাত দিয়ে বায়াত করেছিল গাছের নিচে বসে। এখানেই শান্ত না, আল্লাহ তাআলা এরপরে বলছেন, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তাদের হাতের উপরে শুন আল্লাহর হাত ছিল। এত বড় মর্যাদা যে গাছের, এই গাছটা কেটে ফেলতে বললেন সাহাবীরা, বলেন কাটতে বলছেন কি জন্য, এটা কি আল্লাহ নবী ছিলেন গাছের নিচে বরকতময় গাছ? বলে হা হা, এটা কেটে ফেলে দাও, নইলে এখনই শুরু হয়ে গেছে মানুষের ওখানে গিয়ে নামাজ পড়ে, কিছুদিন পরে মানুষেরা এই গাছের পূজা করবে, এটা কেটে ফেলে দাও। ঠিকই কেটে ফেলে দেওয়া হয়েছে, এখন সেই জায়গা কোনটা এটা কেউ জানেও না। তাহলে এখানে বুঝতে হবে, ইসলামে গাছ পূজা, মাছ পূজা, পাথর পূজা, হাজরে আসাদ পাথর, যেই পাথর আল্লাহ নবী চুমু দিয়েছেন, সেই পাথরের সামনে দাঁড়িয়ে আল্লাহর নবীর ইউনিভার্সিটির ছাত্র ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা কি বলছেন এটা আপনারা দেখবেন, এই বইতে আমি লিখে দিয়েছি। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু বলছেন, হে পাথর, আমি জানি তুমি একটা পাথর, লা তাদুরু ওয়ালা তানফা, কারো উপকার করতে পারো না, কারো ক্ষতি করতে পারো না, তবে আমি দেখেছি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাকে চুমু দিয়েছেন, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করতে গিয়ে, আল্লাহর রাসূলের ইত্তেবা করতে গিয়ে আমি তোমাকে চুমু দিচ্ছি, এছাড়া আর কোন মর্যাদা তোমার নাই, কোন বুজুর্গি নাই, তুমি উপকার করবা ক্ষতি করবা এই বিশ্বাস আমার নাই। এই জন্য মনে রাখতে হবে যে এই যে দেখেন এই পাথরটা আছে, এই হাদিসটা আছে, হ্যাঁ 77 পৃষ্ঠা দেখেন, 77 পৃষ্ঠায়, 77 পৃষ্ঠায় সহি বুখারীর হাদিস, এটা বুখারি শরীফের 1597 নম্বর হাদিস, মুসলিম শরীফের 129 নম্বর হাদিস, তিরমিজি শরীফের 861 নম্বর হাদিস, আবু দাউদের 1875 নম্বর হাদিস, সব রেফারেন্স দিয়ে দেওয়া হয়েছে এখানে। হাদিসটা দেখেন, আন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু জা ইলা হাজরে আসওয়াদ, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজরে আসওয়াদ পাথরের কাছে গেলেন, ফাকাব্বালাহু, তিনি পাথর চুমু দেন, ফাকালা, এরপর বললেন, ইন্নি আলামু আন্নাকা হাজার, আমি জানি তুমি একটা পাথর, লা তাদুরু ওয়ালা তানফা, তুমি উপকার করতে পারো না, ক্ষতি করতে পারো না, ওয়ালা ওয়ালা আন্নি রাআইতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকাব্বিলুকা, আমি যদি না দেখতাম যে আল্লাহ রাসূল তোমাকে চুমু দিয়েছেন, মা কব্বালতুকা, তাহলে আমি তোমাকে চুমু দিতাম না। তাহলে পাথরের কোনো ক্ষমতা আছে? এটা মুসলিমদের পরিষ্কার বুঝতে হবে। এখন পাথরে উপকার করবে, পাথরে ক্ষতি করবে, গাছে সুতা বাঁধে, মাজারের সুতা, এখন যুবকদের হাতে হাতে মাজারের সুতা, এই সুতা ময়লা পড়ে আর রোগ ছড়ায়, এইগুলো আমাদের বর্জন করতে হবে। আমি হজের মোটামুটি আলোচনা করালাম, এরপরে মাসলা মাসায় এখানে বিস্তারিত দেওয়া আছে, আপনারা এই বইটা যারা নিয়ে যাবেন 100 টাকা করে দিবেন, আর যারা নেবেন না তারা দিয়ে যাবেন, আর যদি বেশি বেশি কিনতে চান কেউ নিয়ে যাবেন টাকা দিয়ে, আপনারা হাজিদেরকে হাতিয়ে দিবেন, কারণ একটা লোক যদি আপনার এই বইটা পড়ে সহিভাবে হজ করতে পারে এটা আপনার জন্য আল্লাহ তাআলা কবুল করে অনেক কিছু। এই জন্য আমরা ফ্রিজে দিব বইটা ছাপতে, প্রায় আমার 2000 কপি ছেপেছি, অনেক টাকায় প্রায় 1 লাখের উপরে টাকা খরচ হয়ে গেছে আমাদের। একটু ভালো করতে গিয়েই আপনারা দেখেছেন যে আগের যে বইগুলো আমার তার মধ্যে কিছুটা মান খারাপ হয়ে গেছিল, যে কারণে একটু ভালো করতে গেছি, কাগজ ভালো, এরপরে আরো দেখছেন যে কিছু করা হয়েছে। তো যাই হোক, এটা নেওয়া কোনো বাধ্যতামূলক না, কারো আপনারা ইচ্ছে করে নিতে পারেন, ইচ্ছে করে রেখে যাবেন, ওই আছে গেটে লোক আছে, গেটে আপনারা দিয়ে দিন তো সুবিধা হবে, বাইরে লোক আছে, বই নিয়ে আরো বই আছে অনেক, যত বই লাগে আমার প্রায় অনেক 2000 মতো বই আছে, হাতেম বাগেও আছে, যদি বেশি কারো লাগে আপনারা কিনে এগুলো আল্লাহর রাস্তে হাজিদের মধ্যে বিতরণ করতে পারেন। তো যাই হোক, আজকে আমরা মোটামুটি শেষ করলাম, আর আপনাদের মধ্যে কারো কোনো জিজ্ঞেস করার কিছু আছে? মাসলা মাসাইল এখানে লেখা আছে, মৌলিক বিষয়গুলো আমি বলে দিলাম, মাসলা মাসাইলগুলো এখানে লেখা আছে, আপনারা এগুলো নিয়ে পড়বেন। এরপরে আমাদের সঙ্গে যারা আছেন আলহামদুলিল্লাহ আপনাদের ভয় নাই, আল্লাহর উপর তো ভরসা আছে আপনাদের, সাথে গাইড হিসেবে আমরা আছি, খাদেম আমরা আছি, আপনাদের খেদমতের জন্য আমাদের যা বলবেন ইনশাআল্লাহ আমরা করব, ইনশাআল্লাহ আল্লাহ সাহায্য করবেন ইনশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ, দোয়া করা যাবে, দোয়া করার সময় কিবলা মুখে দোয়া করে, এগুলো লেখা আছে, আমি সংক্ষেপ করেছি এখানে, আল্লাহ রাসূলের রওজা জিয়ারত করার জন্য সালাম কেমনে করবো তা লেখা আছে এখানে, এরপরে আমরা দোয়া করব, দোয়া করবো কিবলার দিকে ফিরে, দোয়া করব কিবলার দিকে ফিরে, সালামটা লেখা আছে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, বা এখানে আল্লাহ রাসূলকে সালাম করার সময় এটা বলা যাবে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামাইকে হাবিব আলাইকে বলা যাবে না না না ওইটা না মাটিমুটি ছোঁয়া না বাস এখানে গিয়ে বলবেন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহি আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহি আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনিবিন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল আলামিন এগুলো বলে সালাম করা মহিলারাও কোমরে বেল্ট পরতে পারার সুবিধা নাই টাকা পয়সা রাখার জন্য হ্যাঁ ব্যাগ রাখতে পারার কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু